إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুই ভাগে ভাগ করেছেন তাদের আকীদা ঈমান এবং আমলের ভিত্তিতে, মুমিন এবং কাফের। আল্লাহ পাকের প্রতি যারা বিশ্বাস করেছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব কথার প্রতি ঈমান নিয়ে আসা ফরজ করেছেন, যেসব বিষয় সম্পর্কে বিশ্বাস করতে বলেছেন, সেসবের প্রতি ঈমান নিয়ে এসছে, বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে আল্লাহ পাক মুমিন বলে আখ্যায়িত করেছেন। তারাও আদম সন্তান। আর যেসব লোকেরা আল্লাহ পাকের দিনের আকীদা বিশ্বাসের কোনো বিষয় অথবা ইবাদতের কোনো বিষয়, বিধিবিধানের কোনো বিষয়কে অস্বীকার করেছে, অমান্য করেছে, আল্লাহ পাক তাদেরকে অস্বীকারকারী কাফের বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে কামিয়াব করেন, এ বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল মুমিনুনে ইরশাদ করেছেন। আর মুমিনদের বেশ কিছু গুণাবলী আল্লাহ পাক উল্লেখ করেছেন। আজকে এই তাফসীর শুরু হবে সূরাতুল মুমিনুনের। সালাত এবং সালাম নাযিল হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি মুমিনদের ইমাম, মুত্তাকী আল্লাহ ভীরুদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরা মক্কী সূরা। এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম দিকে কয়েকটি আয়াতে ওইসব মুমিনদের, যারা সত্যিকার অর্থে মুমিন, তাদের বেশ কিছু বৈশিষ্ট্য, বেশ কিছু গুণাবলী আল্লাহ পাক উল্লেখ করেছেন, প্রায় সাতটার মতো। আর এই সব গুণগুলি আর এই রকমের আরো বেশ কিছু ভালো গুণ বৈশিষ্ট্য রয়েছে মুমিনের, সেগুলি আল্লাহ পাক কে নির্দেশ যে মুমিনের মধ্যে এই ভালো বৈশিষ্ট্যগুলি থাকবে, যদি থাকে তাহলে তারাই হচ্ছে সফল কাম কামিয়াব। তারা হচ্ছে আল্লাহ পাকের জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস, এরা হচ্ছে উত্তরাধিকারী আল্লাহ পাকের জান্নাতের, এরাই জান্নাতের অধিকারী হবে, এদের জন্যই জান্নাত নসিব রয়েছে। এই গুণগুলি আজকে আমরা জানব কোরআনে কারিমের এই আয়াতগুলির আলোকে, আর তারপরে অন্যান্য বিষয়ে আল্লাহ পাক মানুষকে যে সৃষ্টি করেছেন বিভিন্ন স্তরে, সেই বিষয়গুলি আল্লাহ পাক বর্ণনা করেছেন। তারপরে আল্লাহ পাক রব আসমান জমিন সৃষ্টি করেছেন, এই বিষয়গুলি রয়েছে। আর তারপরে আল্লাহ পাক আম্বিয়া রসুলগণের কিছু ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কাদ আফলাহাল মুমিনুন, নিঃসন্দেহে ওই সব বিশ্বাসীরা মুমিনরা সফল কাম। সফলতা কাকে বলা হয়? ফালাহ, যেই ফালাহ ডাক দেওয়া হয়, আহ্বান করা হয় আজানে একামতে, হাইয়া আলাল ফালাহ, এসো সার্বিক কল্যাণের উদ্দেশ্যে, সফলতার উদ্দেশ্যে। এখানে নামাজের দিকে ডাক দেওয়াকে, নামাজে আসাকে সফলতা কামিয়াবি ফালাহ বলা হয়েছে। যারা নামাজে আসে, নামাজের জন্য ডাক দেওয়া হলে নামাজে হাজির হয়ে যায়, তারাই সফল কাম। গুনাহ বেদাত গুনাহ, হাইয়া আলাল ফালাহ। ফালাহ সার্বিক কল্যাণকে বলা হয়, সার্বিক দিক থেকে সফল কাম হওয়াকে ফালাহ বলা হয়। এই ফালাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য রেখেছেন। ফালাহ মানে কি? ফালাহ মানে কি? দুনিয়ার কামিয়াবি, যে দুনিয়া মাত্র কয়েকদিনের, যার জন্য বেশি হবে তার জন্য 50-60 বছর 100 বছরের, তার বেশি নয়, না এর নাম ফালাহ নয়। ফালাহ মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টির কাজে এই দুনিয়ার সময়টুকুকে ব্যয় করার তৌফিক। যারা আল্লাহ পাকের রেজামন্দির কাজে, ভালো কাজে, আল্লাহ পাক যে সব কথা, কাজে, আচরণে, কাজকর্মে সন্তুষ্ট হন, খুশি হন, সেসব কাজে, সে অবস্থায় এই সময়টুকু আয়ুটুকু ব্যয় করা, নিজের মেহনত পরিশ্রম বিদ্যা বুদ্ধি যা কিছু আল্লাহ পাক দিয়েছেন দুনিয়াতে, তা আল্লাহ পাকের আনুগত্যের কাজে, আল্লাহ পাকের এবাদত বন্দেগীতে, আল্লাহ পাকের দাসত্বে খরচ করা, আর এর মাধ্যমে দুনিয়া আখেরাতের সুখ শান্তি হাসিল করা, আখেরাতের চিরস্থায়ী সুখ, এই হচ্ছে আসল সুখ, আর তা হচ্ছে জান্নাত আর আল্লাহ পাকের নিয়ামত সমূহ যা কোরআনে বা হাদিসে বর্ণিত হয়েছে, তা একমাত্র মুমিনদের জন্য। পক্ষান্তরে দুনিয়ার ভোগবিলাসের সামগ্রী, দুনিয়ার নিয়ামত, ধন, জন, গাড়ি, বাড়ি, নারী, দুনিয়ার যেসব ভোগবিলাসের বস্তু রয়েছে, এগুলিকে আল্লাহ পাক যেমন মুমিন মুসলিমদের জন্য রেখেছেন, তেমনই কাফের, অবাধ্য, মুশরিক, আল্লাহদ্রোহীর জন্য রেখেছেন। সকলের এতে ভাগ রয়েছে, সবাই এই দুনিয়া থেকে খাচ্ছে, ভোগ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে মুমিনদেরকে, বিশ্বাসীদেরকে, যারা সৎকর্মশীল তাদেরকে দুনিয়া দেবেন এই কথা বলেননি, কারণ দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড়ই তুচ্ছ, মাছের দানার সমান মূল্য রাখে না। তাহলে দুনিয়ার কামিয়াবি শুধু সফলতা নয়, আজকাল অধিকাংশ, শুধু মানুষ নাই, অধিকাংশ মুসলিমরাও মনে করে যে দুনিয়াই বড় হয়ে গেলেই, দুনিয়াতে খ্যাতি লাভ করলেই, দুনিয়াতে বড় নেতৃত্ব পেলেই, দুনিয়াতে সুখ শান্তি পেলে, দুনিয়াতে যা কিছু ভোগবিলাসের সামগ্রী রয়েছে, ধন জন ইত্যাদি রয়েছে, এগুলি পেলেই মানুষ মনে হয় সফল হয়ে গেছে। একেবারে ভ্রান্ত ধারণা। আসল সফলতা, যে সফলতার কথা কোরআনে কেরিমের বহু আয়াতে বলা হয়েছে, এখানে আফলাহা বলা হয়েছে, কোন জায়গায় উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম, বিভিন্ন ভাষা আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতার কথা, কোন জায়গায় আল্লাহ ফায়েজুন বলেছেন, ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম, মহা সাফল্য আল্লাহ পাক বলেছেন, এই হচ্ছে দুনিয়ার সময়টুকুকে সৎ কাজে ব্যয় করা, দুনিয়াতে আল্লাহ পাক যা কিছু দিয়েছেন তা আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে লাগানো, আর এর মাধ্যমে ইহকাল পরকালে সুখ শান্তি আল্লাহ পাকের কাছে কামনা করা। আল্লাহ পাক আখেরাত সুখী করবেন, আর দুনিয়াতে এমন নয় যে মুমিন হলে আর দুনিয়ায় পাওয়া যাবেন, এমনটাও নয়। দীন ইসলাম পালন করা, সহি আকিদা রাখা, সঠিক পন্থায় আল্লাহ পাকের ইবাদত বন্দী করা, উত্তম চরিত্র গঠন করা, দুনিয়ার যে কোনো উন্নতিতে বাধা নাই, বরং সহযোগী। কোন ক্ষেত্রে দেখাতে পারবেন না যে দিনের কোন বিধিবিধান, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি বা কিছু পর্দা, হেজাব, এইসব করতে গিয়ে দুনিয়ার উন্নতি করতে পারলাম না, মিথ্যা কথা, শয়তান ধোকা দিয়েছে ওইসব লোকদেরকে। যদি কেউ বলে যে পর্দা উন্নতিতে বাধা, কুফুরি কথা এটা। নামাজ পড়লে তাতে তো অনেক সময় চলে গেল, তো আমার ছেলেটা পড়াশোনা, এই দুনিয়ার এগুলি হিসাব, আসলে যে পাঁচ সপ্তাহ নামাজ পড়াই, পরীক্ষার সময় আর গুরুত্বপূর্ণ লেখাপড়া চলছে, সুতরাং এতে যথেষ্ট সময় চলে গেল, এগুলি শয়তান, আল্লাহু শয়তান, আমার শয়তান এদের সামনে সাজিয়ে সাজিয়ে পাপকে পেশ করেছে, সুতরাং তাদেরকে মনে হয় যে দিন পালন করা, ইমান ইসলাম মোতাবেক জীবনযাপন করা, সৎকর্মশীল হওয়া দুনিয়ার উন্নতিতে বাধা না, কখনো বাধা নাই। যদি বাধা হইতো তো প্রথমখানি বাধা হতে, যেই যুগে এইরকম দুনিয়ার সামগ্রী মানুষের কাছে ছিল না, খেলাফতের রাশেদার যুগে বাধা হইত, কি করে যারা ছাগল চড়াইতেন, যাদের কাছে দুনিয়া ওই তেমন কোন ধন সম্পদ ছিল না, তাদের কাছে দুনিয়ার বড় বড় শক্তি, বড় বড় শক্তি, রোম শক্তি আর পারস্য শক্তি, কি করে তাদের সামনে সেজদায় অবনত হয়েছে, তাদের কাছে স্যারেন্ডার করেছে কি করে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, নিঃসন্দেহে ওইসব মুমিনরা সফল কাম হয়েছে, অর্থাৎ নিশ্চিত হবে। এই জন্য আল্লাহ পাক অতীতের বাক্য দিয়ে বলেছেন আফলাহ, অতীতের কোন ঘটনা যদি আসলে ঘটে থাকে সেটা কোনো মতে মিথ্যা নয়, সত্য ঘটনা। ঠিক তেমনি মুমিন ব্যক্তি যে কোনো যুগে হোক না কেন সফল কাম হবে, এতে কোনো সন্দেহ নাই, যেমন অতীতের কোনো ঘটনা ঘটেছে তাতে কোনো সন্দেহ নাই। এই জন্য মাজির সেগা দিয়ে আল্লাহ পাক এই কথাটিকে ব্যক্ত করেছেন। মুমিন কারা, বা কোন কোন বৈশিষ্ট্য মুমিনদের মধ্যে হওয়া উচিত, আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওই সব মুমিনরা যারা তাদের সলাতে নামাজে বিনয়ী নম্র, বিনয়ী, তাদের নামাজে খুশু রয়েছে। খুশু কাকে বলে? খুশুর সম্পর্ক আসলে মানুষের হৃদয়ের সাথে, অন্তরের সাথে। আসল খুশু হবে অন্তরে, আর তার বহিঃপ্রকাশ ঘটবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ওপর। তো নামাজের মধ্যে আপনার মধ্যে যদি খুশু থাকে, তাহলে এই খুশু প্রথম আপনার সৃষ্টি হবে আপনার অন্তরে, ভিতরে, আভ্যন্তরের বিষয় খুশুর বিষয়টি। আর এই খুশু আপনার অঙ্গ প্রত্যঙ্গে প্রকাশ পাবে। অন্তরের খুশু হচ্ছে আল্লাহর দিকে একগ্র চিত্ত হওয়া, আর আল্লাহ ফাক রব্বুল আলমিনের অভিমুখী হওয়া, দুনিয়ার সমস্ত কথা কাল থেকে সম্পর্ক থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে এক আল্লাহ ফাক রব্বুল আলমিনের এবাদত বন্দিগিতে মনোযোগী হওয়া, দুনিয়ার সাথে কোন সম্পর্ক নেই আপনার নামাজের মধ্যে, অন্তরের সাথে সম্পর্ক। আপনার অন্তর এখন নামাজে এমন ডুবে গেছে, মগ্ন হয়েছে যে দুনিয়ার সাথে কোন সম্পর্ক নেই, না আপনার বিবি, না ছেলে মেয়ে, না কেউ অসুস্থ ইত্যাদি মালা মুসিবত, দুনিয়ার কোন খোঁজ খবর রাখেন। এই এইরকম মনোযোগী হওয়ার চেষ্টা করা, দুনিয়ার সামান্য একটা শাসকের সামনে, শাসক তো দূরের কথা, একটা বড় নেতা কোম্পানির বসের সামনে বসলে কি আদবের সাথে বসেন, হ্যাঁ, আপনার অঙ্গ প্রত্যঙ্গ মন মানসিকতা এখন আছি, বড় বসের সামনে আছি, রব্বুল আলামিনের সামনে আপনি হাজির হয়েছেন, আর দিনে পাঁচবার করে হাজির হচ্ছেন, আর কয়েক রাকাত আল্লাহর সামনে পেশ করছেন, কি অবস্থায় পেশ করছেন? এই দুনিয়ার বসের উদাহরণ দিয়ে আপনি এই নামাজের ভিতরের খুশুকে বুঝতে পারেন, যিনি সকলের রব, তার সামনে আপনার মধ্যে কেমন বিনয় আসবে, কেমন নম্রভাব আসবে, কেমন একগ্রতা আসবে, কেমন আন্তরিকতা আসবে, এগুলো হচ্ছে ভিতরের বিষয়। আর বাহ্যিক, অবশ্যই বাহ্যিক অবস্থা আপনার তার সাথ দেবে, ভিতরে যে আপনার খুশু আছে এটা প্রমাণ হবে আপনার অঙ্গ প্রত্যঙ্গে, আপনার নড়াচড়া বেশি হবে না বিনা প্রয়োজনে, যেখানে কোনো বৈধতা নেই অথবা কোনো প্রয়োজন নেই, সবসময় খেলাধুলা করছেন আপনি কোনো কিছু নিয়ে, আসে আপনি শরীর চুলকান, অথবা কাপড় নাড়াচাড়াই করেন, কাপড় ঠিক করেন, অথবা আর কিছু হোক, এইরকম কিছু হবে না, এদিক ওদিক তাকানোই হোক, অথবা অমনোযোগ হওয়া হোক, আপনার মোবাইলটা সাইলেন্ট করার, বন্ধ করার তৌফিক হয় না, মোবাইল যদি বন্ধ সাইলেন্ট করেন তো ভাইব্রেশনে রাখেন, কেন ভাইব্রেশন আমাদের মধ্যে রাখেন, মোবাইলটা রিং হইলেই তো আপনি বুঝতে পারছেন যে না রে আমার মোবাইলে কারো কল এসেছে, তা আপনার এবাদতে কোথায় মন আছে? এখন তো মন আছে আমার মোবাইলে যে কার যে কল আসলো, তাহলে কোথায় আপনার অঙ্গ প্রত্যঙ্গের ওপর খুশুর প্রভাব কোথায়? অনেকে খুশুকে খুশুকে আর এক শব্দ দিয়ে ব্যক্ত করে, খুদু। আমাদের দেশের ভাষায় এই দুটো কথা বা দুটো শব্দ খুব প্রসিদ্ধ, খুশু খুদু। তো খুশুর সম্পর্ক আসলে অন্তরের সাথে, আর খুদুর সম্পর্ক হচ্ছে বাহ্যিক অবস্থার সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে। খাজা মানে হচ্ছে সারেন্ডার করা, শীর্ণত হওয়া। তো অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে হাজির হয়েছে পুরোপুরি ভাবে, এটা হচ্ছে খুদু, যেটা খুশুর অর্থেই সামিল রয়েছে। এই জন্য কোরআনে কেরিমে খুদু শব্দটি নামাজের ক্ষেত্রে ব্যবহার হয়নি, কারণ খুশুর মধ্যেই সেটা সামিল রয়েছে। আল্লাহ পাক বলছেন মুমিনরা শুধু নামাজই পড়ে না, বরং আল্লাহর সাথে সম্পর্ক কেমন করে আমার মজবুত হবে এর জন্য সক্রিয় হয়, সচেষ্ট হয়। আর মুমিন তো সত্যিকার অর্থে ওই সব লোকেরা যারা অসার কথা কাল থেকে বিমুখ হয়, মুখ ফিরিয়ে নেয়, লগো এমন কথা কাজ যাতে দিন দুনিয়ার কোনো ফায়দা নেই, দাঁত থাকলে ওই আমলটা কবুল হবে না, কিন্তু সবগুলি আমল দিনের কোনো ফায়দা নেই মানে একটিও নেকি নেই, দুনিয়ার কোনো ফায়দা নেই মানে একটি রিয়াল হালাল হয় না, একটি পয়সাও হালাল আসে না, এইরকম কাজ কোন মুমিন মুসলিম করে না। সুতরাং মুমিন কখনো তাস খেলতে পারে না, করে বিদাত করে, অনেক আমলই আছে যে তাস খেলে একটা হালাল পয়সা আসবে, আচ্ছা যদি জুয়া খেলে তো জুয়া খেলে আসবে হারাম পয়সা আসবে, হ্যাঁ অথবা হারবে, হ্যাঁ হারাম আসল হালাল তো আসলো না, তাহলে ওটা আরো লগো বেশি, শুধু শুধু ওই বিদ্যার্থীরা নামাই তো ধরে যে নামাজে অসার নয়, অসার কথা কাজ নাই, বরং হারাম। মুমিনরা হারাম নাজাইজ থেকে তো বাঁচে, এমন কি হারাম নাজাইজ নাই, হয়তো বৈধ, কিন্তু সেই বৈধ কাজ করে আমার ফায়দাটা কি, এটা কি পেলাম? এটা আমার একটা হালাল রুজি এসছে, এটা পয়সা এসছে, হালাল পয়সা না আসে নাই, সে একটা নেকি এসছে তাও আসে নাই, তো কেন করবেন আপনি? আপনার মূল্যবান সময়, এ মূল্যবান আয়ুটাকে আর এই আয়ুর যোগ্য গুরুত্বপূর্ণ সময়গুলি আছে, এগুলোকে ফালতু কাজে কেন লাগাবেন? ফালতু কাজ ফালতু কথা কেন লাগাবেন? অসার কথাবার্তা, কথা আর শেষ নাই, বলতে আছেন বলতে আছেন। এইরকম কাজ বা কথা যারা মুমিন তাদের দ্বারা হয় না। তাহলে মুমিন লোকেরা নিজের মূল্যবান সময়কে ফালতু কথা কাজে লাগাই না, ব্যয় করে না। ওয়াল্লাযীনা হুম লিজ-যাকাতি ফাঈলুন, আর সত্যিকার মুমিন ওইসব লোকেরা যারা যাকাত দানে সক্রিয়, যাকাত দিয়ে থাকে, ফাআলা মানে করা, যাকাত আদায় করে থাকে, যাকাত দানে যারা সক্রিয়, যাকাত দানে যারা কোন রকমের গাফিলতি করে না। জাকাত আমাদের দেশে অনেকে বলে যে দিয়ে থাকে, কিন্তু কেমন জাকাত দেয়? বলবে যে দেখো আমার ছেলেকে দিয়ে গেল, পুরোপুরি জাকাত দেয় না, কিছু টাকা পয়সা দান খায়রাত করলো আর মনে করলো জাকাত দিয়ে দেন, আসলে হিসাব করে পাই পাই করে হিসাব করে জাকাত দেন, অনেক ধন সম্পদ আছে যেগুলো জাকাত দেন, কোনো পরোয়াই করে না। জাকাত তার ছয় মাস আগে ফরজ হয়েছে, ওই মূর্খতার সাথে রমজান না হলে জাকাত দেবে না, 18 মাস হয়ে যাচ্ছে তারপর জাকাত দিবেন না, জাকাত দিতে হবে সক্রিয় ভাবে, না আমার এই মাসেই জাকাত ফরজ হয়েছে, এখনই আমাকে জাকাত দিতে হবে। তারপরে জাকাত দিয়ে অনেকেই আছে যারা হকদার পর্যন্ত পৌঁছায় না, স্বজন প্রীতি করে না, নিজস্ব লোক, সুতরাং হক রাখুক আর না রাখুক ওদেরকে দিয়ে দিতে হবে, যাতে করে আমার বোঝাটা খানিকটা হালকা হয়, আর আপন জন্য মনে করে যে হ্যাঁ কিছু দিল, দুনিয়ার স্বার্থ গরজ রয়েছে জাকাত দেওয়া শ্রেণীর লোকদের, জাকাত দেওয়া সক্রিয় নাই। আর যারা আসলে হকদার তাদের কাছে পৌঁছে না, যার ফলে মুসলিম সমাজের অর্থনীতির সমস্যার সমাধান হয় না। অথচ আল্লাহ পাক জাকাত ফরজ করেছেন এই বড় হিকমতের জন্য, রহস্যের জন্য, যে মুসলিম সমাজে অভাব থাকবে না দারিদ্র, কিন্তু যখন তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু, তার পিছনে নামাজ পড়ে না, দূর থাকবে না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর সত্যিকার মুমিন ওই সব লোকেরা যারা তাদের যৌনাঙ্গের সংরক্ষণ করে, যারা লজ্জা স্থানের হেফাজত করে, সুরক্ষা করে, সুরক্ষা করে মানে হারাম জায়গায় যায় না। যেমন পেটের ক্ষুধা রয়েছে তেমনি যৌন ক্ষুধা রয়েছে, পেটের ক্ষুধা যেমন হারাম রিজিক দিয়ে, হারাম খাবার খেয়ে, হারাম পানীয় দিয়ে সে দূর করবে না খিদা পিপাসা, ঠিক তেমনি যৌন ক্ষুধা দূর করবে না হারাম উপায়ে, বরং আল্লাহ পাক হালাল উপায় রেখেছেন, সে হালাল উপায় অবলম্বন করবে। ইল্লা আলা আজওয়াজিহিম, আল্লাহ পাক এখানে হালাল পথ বাতলে দিচ্ছেন, যে যৌন ক্ষুধা রয়েছে তখন ক্ষুধা নিবারণের প্রয়োজন রয়েছে, কোনখানে তুমি এই ক্ষুধা নিবারণ করবে? আল্লাহ বলছেন যে ইল্লা আলা আজওয়াজিহিম, তোমাদের স্ত্রীদের সাথে। হে পুরুষরা, শাফি মালিক আহমদ রাহিমাহুল্লাহ তাদের, পুরুষ মুমিনরা তোমরা তোমাদের স্ত্রীর সাথে যৌন সম্পর্ক কায়েম করবে, তার মাধ্যমে তোমাদের এই যৌন ক্ষুধা দূর করবে, ইল্লা আলা আজওয়াজিহিম। আর মহিলা মুমিনাত যারা, কি পড়বো না ইমামের পিছনে নামাজ পড়বো, কি পড়বো না, মুমিন রমণী তারা তাদের স্বামীর মাধ্যমে তাদের যৌন ক্ষুধা দূর করবে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। আর পুরুষদের ক্ষেত্রে স্ত্রী ছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর নারীদেরকে জায়েজ করেছেন, যা দীর্ঘ যুগ ধরে উম্মতে মুসলিমায় বাস্তবে ছিল, তারপরে যখন জিহাদ ফি সাবিলিল্লাহ মুসলিম উম্মত থেকে শেষ হয়ে গেছে, বাস্তবে জিহাদ ফি সাবিলিল্লাহ নেই, আর জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমেই দাসী মুসলিমদের ঘরে আসত, যারা মুজাহিদিন জিহাদ করতেন সত্যিকার অর্থে জিহাদ শরীয়তে যাতে জিহাদ বলা হয়েছে, তখন শাসক মুসলিম শাসক খলিফা মুজাহিদিনদের মাঝে যেসব মেয়েদেরকে কাফেরদের ঘর থেকে পাওয়া যেত যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে ভাগ বন্টন করে দিতেন, ভাগ বন্টনের পরে যার ভাগে আসলো তার জন্য একটি মাসিক ঋতু পার হওয়ার পরে যাতে করে আগের স্বামীর সাথে মিলনের মাধ্যমে পেটে বাচ্চা না থাকে, আর এর আবার মিলন শুরু না হয়ে যায়, আর তারপরে বোঝা যাবে না যে এই সন্তান কার, এমনটা না হয় সেজন্য কমের পক্ষে এক মাসিকের মাধ্যমে, এক হাইজের মাধ্যমে ইস্তিবরায়ে রাহিম, তার জরায়ুতে গর্ভে কিছু নেই, তারপরে এটা তার ইদ্দু, তারপরে ওই মুজাহিদের জন্য জায়েজ। অথবা সে যদি কাউকে হাদিয়া উপঢৌকন করে দেয়, কারো কাছে বিক্রি করে দেয় অন্যান্য পণ্যের মতো, তা বিক্রি করা যেতে পারে। এটা হচ্ছে দাস দাসী হাসিল করার বৈধ উপায়। দাস দাসী যেই রাস্তা দিয়ে আসে সেই রাস্তা যেহেতু বাস্তবে নেই, সেই জন্য আর সেই দাস দাসীর প্রথাও বাস্তবে নেই। যদি এইরকম রাস্তা কখনো খুলে কিয়ামতের পূর্ব মুহূর্তে ইনশাআল্লাহ তাআলা খুলবে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, তখন আবার সেই রাস্তা মুমিনদের সামনে খুলবে। এখন যেহেতু আমাদের সামনে বাস্তবে এই রাস্তা বন্ধ, সুতরাং আমাদের সামনে যৌন ক্ষুধা দূর করার জন্য আল্লাহ পাক একটি রাস্তা শুধু রেখেছেন, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মিলন। আপনার যৌন ক্ষুধা রয়েছে, সাবালক হয়েছেন, সুতরাং বিবাহ করুন, স্ত্রীকে সাথে রাখুন, এইভাবে আপনি হালাল উপায়ে জীবন যাপন করুন, আপনার ক্ষুধা দূর করুন। আর যদি এর ব্যতিক্রম ঘটে যেকোনো ভাবে হোক না কেন, তাহলে আপনি লজ্জা স্থানে হেফাজত করলেন, আপনার মধ্যে মুমিনের এই সুন্দর বৈশিষ্ট্য নেই, আপনি আল্লাহ পাকের নাফরমান বিরুদ্ধাচরণকারী। আল্লাহ পাক বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম, তবে তাদের স্ত্রীদের ক্ষেত্রে, আও মা মালাকাত আইমানুহুম, অথবা ওই সব অধিকারভুক্ত দাসীদের ক্ষেত্রে যাদের মালিক হয়েছে তাদের ডান হাত। আরবদের ভাষায় দাস দাসীদের মালিকানাকে বলা হয়তো তাদের ডান হাত মালিক হয়েছে, এই ভাষায় কোরআনে কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ব্যক্ত করা হয়েছে, আও মা মালাকাত আইমান, অথবা ওই সব মহিলারা যাদের মালিক হয়েছে তাদের ডান হাত, অর্থাৎ তাদের অধিকারভুক্ত দাসীদের সাথে তারা মিলনের মাধ্যমে যৌন ক্ষুধা দূর করতে পারে, ওই ক্ষেত্রে সতর্ক, আমিও সতর্ক এই ক্ষেত্রে। ফাইন্নাহুম গাইরু মালুমিন, যদি এই দুটো পথের কোন একটি পথে তারা যৌন ক্ষুধা দূর করে, তাহলে তাদেরকে তিরস্কার করা হবে না, তারা তিরস্কৃত হবে না। ফামান ইবতাগা ওয়ারা যালিক, এছাড়া যদি অন্য কোন রাস্তা সন্ধান করে, তলাশ করে, ওয়ারা যালিক এছাড়া যদি অন্য কোন রাস্তা তলাশ করে, তাহলে কি বলা হবে? আল্লাহ বলছেন ফাউলাইকুম আদুন, ওরাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী, ওদেরকে আল্লাহ বলছেন তোমরা সীমা লঙ্ঘনকারী, তোমরা জালেম, তোমরা পাপিষ্ঠ, তোমরা বাড়াবাড়ি করলে, আল্লাহ পাকের যে হুদুদ রয়েছে, সীমানা রয়েছে, সেই সীমানাকে তোমরা পার করে গেলে, আল্লাহ পাকের সীমানা মানলে না। যেকোনো আজকাল দেশের বর্ডারকে যদি কেউ বলে দেশের নাগরিক যে আমি এটা মানি না, তাহলে সে দেশদ্রোহী, বরং সে আন্তর্জাতিক অপরাধী, যে ওর দেশের বর্ডারই মানে না। দেশের বর্ডার সম্পর্কীয় যেসব আইন কানুন রয়েছে, ভিসা পাসপোর্ট ইত্যাদি, এগুলো মেনে চলতে হবে আপনাকে, না হলে আপনি অপরাধী, গায়ের জোর দিতে হবে, গায়ের জোর আমি এক দেশ থেকে আরেক দেশ, এসব মানি না, তৈরি তো মানুষের তৈরি করা, চলবে? দেশদ্রোহী, আন্তর্জাতিক আপনি আইনে অপরাধী, হ্যাঁ না, আপনাকে সেসব আইন কানুন মেনে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুদুদ রয়েছে কোরআনের ভাষায়, আল্লাহ পাক বলেছেন তিলকা হুদুদুল্লাহ, কোরআনের বহু আয়াতে বলেছেন, এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল হুদুদ, হুদুদ মানে হচ্ছে বর্ডার, সীমানা, আল্লাহ পাকের দিনের সীমারেখা রয়েছে, কতদূর পর্যন্ত আপনি চলাফেরা করতে পারবেন, কতদূর পর্যন্ত আপনি এগুলি করতে পারবেন, বলতে পারবেন, খেতে পারবেন, ব্যবহার করতে পারবেন, তারপরে আর পারবেন না, কোনটা হালাল কোনটা হারাম। একজন বিশ্বাসীকে, মুমিনকে প্রত্যেকটি ক্ষেত্রে, এই ক্ষেত্রে সচেতন হইতে হবে, জানতে হবে, জানা ফরজ, মানা ফরজ, আর পালন করা ফরজ। স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া অন্য কোন মাধ্যম দিয়ে কেউ যদি যৌন ক্ষুধা দূর করে, তাহলে তাদেরকে আল্লাহ কি বললেন? সীমা লঙ্ঘনকারী, জালেম বললেন, হ্যাঁ গুনাহগার বললেন, তাই না? এই জন্য ওলামায়ে কেরামরা এই আয়াত থেকে ইস্তিনবাত করেছেন যে হস্ত মৈথুন করা হারাম। হস্ত মৈথুনের মাধ্যমে অনেক যুবকরা মনে করে বিয়েও করতে পারছি না, অথবা বিয়ে শাদি করেছি কিন্তু স্ত্রী রাখতে পারছি না, সুতরাং কি করি? হস্ত মৈথুন, বুঝেন তো? হস্ত মৈথুন না, বুঝেন না, হুসাল খাল খাল মুক্তাদে বেদাতির পিছনে, হ্যাঁ হস্ত মৈথুন করা, কে বুঝে না, যে বুঝে না সে হাত উঠায় না, লজ্জা আর কিছু না। যদি কেউ না বুঝে পাশের লোক বুঝিয়ে দিবে, অসুবিধা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে কেরাম বা এমনকি সাহাবিয়াত, এক মহিলা জিজ্ঞাসা করছে আর বুঝেই না, বুঝেই না মহিলা, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে টেনে নিয়ে যে বুঝিয়ে দিলেন যে এইভাবে, অর্থাৎ মাসিকের সময় কেমন করে আমি, আজকাল তো পাম্পার্সের ব্যবস্থা হয়েছে অথবা প্যাড হয়েছে, কিন্তু কি করে রক্ত প্রবাহিত হচ্ছে, তাহলে পুরো কাপড়টাকে আমি রক্ষা করার জন্য কি করবো, হ্যাঁ কাপড় যে ব্যবহার করব এটা বুঝতে পারছে না সে, ইত্তাজিরি একটা কাপড় ব্যবহার করে কেমন করে কাপড়টা ব্যবহার করতে হবে, মায়ের সাথে আল্লাহ টেনে বুঝিয়ে দিচ্ছেন। সুতরাং কোন লজ্জার বিষয় নেই, আছেন এমন কেউ বুঝতে পারছেন না, হ্যাঁ হস্তমৈথুন মাশাআল্লাহ বুঝছেন, আর বিদেশে আছেন, আর বিদেশি প্রবাসীরা অনেকে এই মাসালাকে জায়েজ করার জন্য মানে সুবিধাজনক ফতোয়া খোঁজে, কোন শেখ ফতোয়া দিয়েছে কিনা, বাংলাদেশ থেকে হোক, ভারত থেকে হোক, ইউরোপ থেকে হোক, যেখান থেকে হোক, আর জাহেলের কাছ থেকে হোক, আর ফুটপাত থেকে হোক, মানে জায়েজ করতে হবে। যদি শরীরের ঔষধ হতো, চিকিৎসা হতো, তাহলে ফুটপাত থেকে কখনো ঔষধ কিনতো না, কিন্তু এইরকম ফতোয়া ফুটপাত থেকে নেই, ফুটপাত থেকে এইরকম ফতোয়া নেই, যে কেউ একটা ফতোয়া দিল হলো, হ্যাঁ হ্যাঁ যখন স্ত্রীও নেই বা বিবাহ করতে পারছেন না, আর আপনি জেনা থেকে বাঁচবেন, ব্যবচার থেকে বাঁচবেন, আপনি সমকামী থেকে বাঁচবেন, সেই জন্য যদি যদি হস্ত মৈথুন করে তো হারাম হবে না, এইরকম সুবিধাজনক ফতোয়া অনেকে খুঁজছে। এরা হচ্ছে মুত্তাবে শাহওয়াত, এরা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসারী, যারা সুবিধাজনক ফতোয়া খুঁজে, যেখানে হালকা ফতোয়া ওইটা ফতোয়া নেবে, কখনো হানফি সেজে যাবে, কখনো সাফি সেজে যাবে, কখনো মালিকি সেজে যাবে, কখনো আম্বেলি সেজে যাবে, আর কখনো আহলে হাদিস হয়ে যাবে, হ্যাঁ সুবিধা, যেখানে হালকা ফতোয়া ওইখানে বিবি রক্ষা করার জন্য আহলে হাদিস হয়ে গেল, আর এনে বাকি সমস্ত ফতোয়াতে পাকা হানাফি, কথা বুঝতে পেরেছেন, সব ফতোয়াতে নামাজ রোজা হজ জাকাত সব কিছুতে হানাফি, কিন্তু বিবি যাতে একসাথে তিন তালাক দিয়েছে হানাফি সাফি ইত্যাদি, এরা বলছে যে গেল গেছে, কারণ কোথায় ফতোয়া যে আহলে হাদিস চলে গেল আহলে হাদিস মাদ্রাসা, মুত্তাবে শাহওয়াত সে হচ্ছে কুপ্রবৃত্তির অনুসারী, কিন্তু যে কোরআন এবং হাদিসে বিশ্বাসী, আমি বিনা কোন শর্তে কোরআন হাদিস মানি, তার জন্য অধিকার রয়েছে কোরআন হাদিস থেকে সে ফতোয়া নেবে, আপনি সব ক্ষেত্রে ফতোয়া আপনি একটা গিয়ার দিয়ে নেবেন আপনি, হ্যাঁ ইসলামের গিয়ার থেকে না, ওই চার ভাগ করে কোন একটা ভাগ থেকে নেবেন আপনি, তা ওখান থেকে নেন, আপনার বিবি হারাল হোক আর হারাম হোক ওখান থেকে নেন আপনি। তো এদেরকে বলা হয়েছে কুপ্রবৃত্তির অনুসারী, যারা মজাবি গোড়ামিতে বিশ্বাসী তারা আবার মিথ্যা অপবাদ দেয় কোরআন সুন্নাহর অনুসারী ভাইদের উপর যে এরা কুপ্রবৃত্তির অনুসারী, না এরা কুপ্রবৃত্তির অনুসারী নয়, এরা যে হালকা হালকা ফতোয়া খুঁজত তাহলে বলতেন কুপ্রবৃত্তির অনুসারী, এরা সহি ফতোয়া খুঁজে, দুটোতে পার্থক্য আছে, কোরআন এবং হাদিস ভিত্তিক ফতোয়া সে হানফি মজাবে সেটা থাক, আর সাফি মজাবে থাক, আর মালিকি মজাব, আর হাম্বলি মজাবে থাক, ও মজাবকে ভিত্তি করে সে মানছে না, আর দুনিয়ার সুবিধাই মানছে না, অনেক ক্ষেত্রে তার জন্য এই ফতোয়া কঠিন হালকা নয়, কিন্তু কি জন্য এই ফতোয়া মোতাবেক চলে, এটা হচ্ছে কোরআন এবং সহি সুন্নাহ ভিত্তিক মাসলা, কোরআন এবং হাদিস মানাই হচ্ছে তার উদ্দেশ্য, তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তার উদ্দেশ্য নির্ভরশীল, সে যদি এই উদ্দেশ্য রাখে তো এটাই হচ্ছে সিরাত মুস্তাকিম, যে কোরআন এবং হাদিস মেনে চলার চেষ্টা করবে প্রত্যেক মুসলিম, কোন একটা তরিকা মেনে চলবে, কোন একটা মজহাব মেনে চলবে, এটা আল্লাহ পাক বলেনি, তার রাসূল বলেননি, বরং কোরআন এবং হাদিস মেনে চলবে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে তা তোমরা অনুসরণ করো, তা মেনে চলো, তাহলে যার নিয়তে আছে আমি কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি, মানতে গিয়ে কোথাও হালকা ফতোয়া পেলো, কোথাও ভারী ফতোয়া পেলো, সব রকম মানে কি জন্য মানে, যে কোরআন হাদিস মানেও বিনা কোনো শর্তে, কে কি বলেছে না বলেছে এটা না, এটা হচ্ছে উম্মতে মুসলিমার ওলামায়ে কেরাম, আমরা সমস্ত ওলামায়ে কেরামের গবেষণা ভিত্তিক, এটা হচ্ছে বেশি সহি কোরআন সুন্নার কাছাকাছি ফতোয়া, সুতরাং সেটা মানবে, তাহলে সে সত্যিকার আল্লাহ নাযিলকৃত বিধানের অনুসারী। আর যার নিয়তে আছে যেটা হালকা ফতোয়া এটা নেব, যারা হস্তমৈথুন হালাল করেছে ওদের ফতোয়া নেব, সে হানফিরে হালাল করুক আর সাফিরে করুক আর মালিক করুক হাম্বেলি করুক, তাই না, আর এইরকমই যে কোনো ক্ষেত্রে যেটা হালকা ফতো ওইটা নেবে, যেটা হালকা ফতো ওইটা হয়নি, যেটা হালকা ফতো ওইটা নেব, তাহলে সেই ব্যক্তি কুপ্রবৃত্তির অনুসারী, মানুষের নিয়তের উপর আমল নির্ভরশীল, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এইরকমই এক বড় মুসলিম বাতিল ফিরকা মোতাকে জায়েজ বলে, মোতার বিবাহ। মোতার বিবাহ কাকে বলে? মোতার বিবাহ কে বুঝেন? হাত তোলে। হ্যাঁ মাশাআল্লাহ, বুঝেন তাহলে অনেকে। মোতার বিবাহ হচ্ছে টেম্পোরারি বিবাহ, কন্ট্রাক্টের বিবাহ। একেবারে আজকালকার ফাইভ স্টার হোটেলে যেখানে জেরা ব্যবচার আছে ওই রকমই। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অল্প কিছু সময়ের জন্য জায়েজ করা হয়েছিল সফরে, আর তারপরে খাইবারের যুদ্ধে সপ্তম হিজরিতে চিরকালের জন্য হারাম করলেন, আপনার নামাজ তখন হয়ে যাবে। দেওয়া হয়েছে সেটা কি, যে কিছু টাকার বিনিময়ে কোন মহিলাকে আপনি এক সপ্তাহ, এক মাস, দুই মাস, ছয় মাসের জন্য বিবাহ করলেন, আর তারপরে যখন আপনার প্রয়োজন সেখান থেকে মিটে গেল বা ওই সময় শেষ হয়ে গেল, তখন আসে আর আপনার স্ত্রী নাই, তার আপনার কোন সম্পর্ক নেই। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরতরে হারাম করে দিয়েছেন, মোতা হারাম। এ আয়াত এর দলিল, হারামের দলিল। স্ত্রী ছাড়া, স্ত্রী ছাড়া আর অন্য কোন রাস্তা যদি কেউ তালাশ করে, অন্য রাস্তার মধ্যে যেমন হস্তমৈথুন, তেমন অন্য রাস্তার মধ্যে হচ্ছে মুথার বিবাহ, হ্যাঁ টেম্পোরারি বিবাহ। এইরকম ফাইভ স্টার হোটেলে দিনে পাঁচ হাজার টাকা দিল, হ্যাঁ তারপরে থাকলো, দশ হাজার টাকা দিল আর থাকলো, হ্যাঁ এইরকম বেশ্যাখানা, বেশ্যাবৃত্তি, সমস্ত কিছু হারাম। কেউ যদি বলো আমি পয়সার বিনিময়ে করছি, আমি কি ফ্রি করছি? হ্যাঁ আমি সম্মতির ভিত্তিতে করছি, মেয়ে রাজি রয়েছে না। আল্লাহ বলছেন যে স্ত্রী ছাড়া, স্বামী স্ত্রী সম্পর্ক ছাড়া আর কোন যৌন সম্পর্ক ইসলামে বৈধ নয়। কেউ যদি ওইসব রাস্তা তলাশ করে তাহলে সে হবে সীমা লঙ্ঘনকারী জালেম। والذين هم لامانات واهديم راون আর মুমিন ওই সব লোকেরা যারা নিজেদের আমানত এবং প্রতিশ্রুতি, হ্যাঁ চুক্তি রক্ষা করে। রাউন মানে রক্ষা করে, খেয়াল রাখে চুক্তির ক্ষেত্রে আর আমানতের ক্ষেত্রে, যারা যত্নবান রক্ষা করে বলেন আর যত্নবান বলেন। রেয়ায়াত করা মানে রক্ষা করা, আর রেয়ায়াত করা মানে হচ্ছে যত্নবান হওয়া। আমানত রক্ষা করা, আমানত ধন সম্পদের সাধারণত হয়ে থাকে আর সাধারণ মানুষ বুঝে, এছাড়া কথার আমানত হতে পারে। কাউকে আপনি একটা কথা বললেন, গোপনীয় কথা, যেটা ফাঁস হয়ে গেলে অনেকের ক্ষতি হবে, অথবা যে ব্যক্তি বলছে তারই ক্ষতি হবে, যাকে বলা হচ্ছে তারই ক্ষতি হবে, তাহলে আপনাকে কথাটা আমানত রাখা হয়েছে, কথারও আমানত হইতে পারে। আমানত কোরআনে মহাদেশে অত্যন্ত ব্যাপক অর্থে ব্যবহার হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের ক্ষেত্রে আমানত, ইন্না আরাদনাল আমানা, সেখানে আল্লাহ পাক পুরো দিনকে বুঝিয়েছেন। আর এমনি মানুষের মানুষের সাথে আমানত হচ্ছে কথার আমানত, কাজের আমানত, তারপর টাকা পয়সার আমানত, টাকা পয়সা কারো কাছে জমা রাখেন এটি আমানত, ব্যাংকে যে টাকা রাখছে আমানত, ডিপোজিট করেছেন এটা আমানত, আমানত রেখেছেন, কোন ব্যক্তির কাছে টাকা পয়সা রাখছেন আমানত, ধার দিচ্ছেন এটা আমানত, যাতে খেয়ানত না করে ফিরিয়ে দেয়। কাজের আমানত, আপনার যে কাজকর্ম চাকরি, সেটা কাজকর্ম আপনার আমানত, আপনাকে বেশ কিছু কাজ দেওয়া হয়েছে, সেই কাজগুলি সম্পর্কে আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে, এই কাজগুলির যদি গোপনীয়তা রক্ষা করতে হয় গোপনীয়তা রক্ষা করতে হবে, তারপরে যেসব যন্ত্রপাতি আপনাকে দেওয়া হয়েছে সেগুলির হেফাজত করতে হবে, এগুলি আমানত আপনার, তারপরে যেই সময়টা আট ঘন্টা আপনার ডিউটি এটা হচ্ছে আপনার আমানত, ইত্যাদি আমানত। এগুলির ক্ষেত্রে তো মুমিনরা নিজের আমানতের কি করে হেফাজত করে, আমানতের ক্ষেত্রে যত্নবান হয়। আর ওয়াদা প্রতিশ্রুতি ব্যক্তির ব্যক্তির সাথে হোক, জাতির জাতির সাথে হোক, এক দেশের আর এক দেশের সাথে হোক, আন্তর্জাতিক কোন চুক্তি হোক, যে কোনো চুক্তি তারা ভঙ্গ করে না। চুক্তি ভঙ্গ করা, ওয়াদা খেলাফি করা, বিশ্বাসঘাতকতা, এগুলো মুনাফিকের চরিত্র, মুমিন করে না। ওয়াল্লাযীনা আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, আর মুমিন সত্যিকার অর্থ ওইসব লোকেরা যারা তাদের সলাতগুলির, নামাজগুলির কি করে হেফাজত করে, সংরক্ষণ করে। আল্লাহ পাক নামাজ দিয়ে শুরু করলেন মুমিনের বৈশিষ্ট্য উল্লেখ করা, আর নামাজ দিয়ে আবার শেষ করেছেন এই সাতটি বৈশিষ্ট্যকে। এতে বোঝা যায় যে নামাজ ছাড়া কোন রকমের ফালাহ নেই। এই জন্য নামাজের জন্য আহ্বান করার ক্ষেত্রে আজান একামতে হাইয়া আলা সালার সাথে হাইয়া আলাল ফালাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান একামতে শিখিয়েছেন। নামাজ ছাড়া কোনো কল্যাণ নেই, দুনিয়ার কোনো কল্যাণ নেই, আখিরাতের কোনো কল্যাণ নেই। যেই ফালাহ কোরআনের ভাষায় বলা হয়েছে, দিনের ভাষায় বলা হয়েছে, মুসলিম জীবনে মুমিন জীবনে কোনো সফলতা নেই যদি কারো জীবনে নামাজ না থাকে, যতই চরিত্রবান হোক না কেন, যতই ভালো মানুষ, আজকালকার ভাষায় ভালো মানুষ, আবার কিছু গুণ থাকলে ভালো মানুষ হয়ে যায়। একজনের প্রশংসা করা হচ্ছে, এগুলো অহরহ আমাদের সমাজে এটা খুব প্রশংসা করছে, ব্যবসাদীর ক্ষেত্রে অথবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, আদান প্রদান লেনদেনের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে প্রশংসা, ছেলে খুব ভালো, লোক খুব ভালো, অমায়িক ছেলে, এইসব আমাদের দেশের ভাষা। তার সাথে সাথে চট করে জিজ্ঞেস করে দেখেন যে ছেলেটা নামাজ পড়ে, তো বলে শুধু এইটাতে গাফিলতি আছে, খুব ভালো কি করে হয়ে গেল। আল্লাহ বলছে ফালায় নাই, নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। নবী করিম সাল্লামের শেষ জীবনে মানে আসসালাত আসসালাত, নামাজ নামাজ, শেষখানে পরিবার, ছেলে মেয়ে ইত্যাদি, হ্যাঁ আমার স্ত্রীদের কি হবে, এইসব কথা বলেননি, আসসালাত নামাজের হেফাজত করি, নামাজের হেফাজত করি, নামাজ নেই কিছু নেই, কোনো কামিয়াবি নেই। নামাজ যার আছে বাকি ভুল ত্রুটি থাকতে পারে, নামাজ আছে মানে ফেরেশতা নাই, কখনো নাই, কিন্তু বাকি ভুল ত্রুটির সংশোধন হওয়ার সম্ভাবনা আছে, আজকে না হলে ধীরে ধীরে ধীরে ধীরে, কারো সময় লাগতে পারে, কারো সময় নাও লাগতে পারে, অল্প সময় হইতে পারে, দ্রুত সংশোধন হইতে পারে, কিন্তু যেই ব্যক্তি পাঁচবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজিরা দেই, তার সংশোধনের বড়ই আশা করা যেতে পারে, ইনশাআল্লাহ সংশোধন হবে, আল্লাহ পাক রহম করবেন, যে এই লোকটি নিয়মিত পাঁচক আমার সামনে হাজির হচ্ছে, আর একে অসহায় জাহান্নামের রাস্তা ছেড়ে দেবো, আল্লাহ পাক আরহামুর রাহিমিন, কখনো অসহায় ছেড়ে দিতে পারেন না। বিশেষ করে যারা ফজর নামাজ পড়ে, ফজর নামাজ অশ্লীল কথা কাল থেকে, আর মুনকার আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ কথা থেকে, গুনহার কাল থেকে। আল্লাহ পাক বলছেন উলাইকা হুল ওয়ারিসুন, এরাই হচ্ছে উত্তরাধিকারী, এরাই ওয়ারিস, কিসের ওয়ারিস, আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদৌস, যারা জান্নাতুল ফিরদৌসের উত্তরাধিকারী হবে, যারা প্যারাডাইসের, প্যারাডাইস ইংরেজিতে বলা হয়, ওইটাই হচ্ছে আরবিতে ফিরদৌস, যারা জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস উত্তরাধিকারী হবে, শুধু উত্তরাধিকারী নয়, উত্তরাধিকারীর দুনিয়ার উত্তরাধিকারী, আরে বাপের জমি জায়গা টাকা পয়সা অনেক টাকায় ভাগ পেলেন, কিন্তু তারপরে খেতে পাচ্ছেন না, বিক্রি করে শেষ, তাই না, অথবা চুরি হয়ে গেল, চিকিৎসায় সব চলে গেল, হ্যাঁ অথবা জমি জায়গা ভাগ পেলেন, ধন সম্পদ ভাগ পাওয়ার পরে নিজেই মরে গেলেন, পেলেন কিছু, কিছু তো পেলেন না, বাপ মায়ের তো অনেক টাকা পয়সা পেয়েছিলেন, কি হইলো, ভোগ করতে পেলেন, পেলেন না, বাড়ি ঘর তৈরি করলেন, বাপের তৈরি করা বাড়ি পেয়েছেন, মাশাআল্লাহ, আর তারপরে বাড়িতে ঢুকতেই বললেন না আগে মারা গেলেন, হচ্ছে না, তাহলে দুনিয়ার ওয়ারাসাত পেয়ে অনেক সময় ভোগ করার সুযোগ মেলে না। আর জান্নাতুল ফিরদৌসের যে ওয়ারিস হবে মুমিনরা, যাদের বেশ কিছু বৈশিষ্ট্য আল্লাহ এখানে বর্ণনা করলেন, হুম ফিহা খালেদুন, সেখানে তারা চিরকাল বসবাস করবে, সুবহানাল্লাহ, সেখানে তারা চিরস্থায়ী হবে, খালেদুন, কত নিশ্চয়তা আল্লাহর পক্ষ থেকে, কোনোদিনই চিন্তা করিও না যে জান্নাত কখনো হাতছাড়া হয়ে, তেলের ব্যবস্থা হয়, এই জাইতুনদের প্রাচীন যুগে শুধু মানুষ খেত না, খেত খেত, আর তার সাথে সাথে তা দিয়ে কি করত, প্রদীপ জ্বালাত, আলোর ব্যবস্থা করত, আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ, ওখানে ওই ক্ষেত্রেই বলা হয়েছে জাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়া লা গারবিয়া, তো এই জৈতুন তেলকে এই কাজে ব্যবহার করত। আজকাল আলহামদুলিল্লাহ অনেক ব্যবস্থা হয়ে গেছে, বিদ্যুৎ ছাড়াও কেরোসিন তেল, ডিজেল তেল, আরো কিছু রয়েছে, যার ফলে আর জৈতুন লব্ধ না মানুষের জন্য, কিন্তু সেই যুগে জৈতুনকে ব্যবহার করত, বিশেষ করে ফিলিস্তিন, প্যালেস্টাইন, শাম দেশের মানুষরা, যে দেশে জৈতুন সবচেয়ে বেশি উৎপাদন হয়, তাম্বত বিদ্যহন, এই জন্য দহন বলা হয়েছে, দহন মানে তেল, ওয়া সিবগিন লিল আকিলিন, আর ভক্ষণকারীদের জন্য তা তরকারি রূপে আল্লাহ সৃষ্টি করেছেন, শিবগুণ মানে হচ্ছে রং, তো তরকারিকে রং, এখানে ভাবার্থ হচ্ছে তরকারি, তরকারিকে রং কেন বলা হইল, কারণ রুটি তরকারি মিশিয়ে দিলে তা সেটা রঙে যায়, মানে অন্য রং হয়ে যায় সেটা, এই জন্য তরকারিকে এখানে শিবগুণ বলা হয়েছে। আরবরা বা প্রাচীন যুগে এই জাইতুন থেকে শুধু তেলই বের করতো না, তেলও বের করতো, আর তেলকে বিভিন্ন কাজে লাগাতো, আর তার সাথে সাথে জৈতুনের যে ফল আছে এটাকে তরকারি হিসাবে ব্যবহার করতো। আজকালও জৈতুন খাওয়া হচ্ছে, কিন্তু অল্প কিছু লোকই জৈতুন খায়, তখন জৈতুনকে রান্না করেও খেত, এই জন্য আল্লাহ পাক তরকারি বলেছেন। তারপরে তরকারি মানে যে রান্নাই হইতে হবে, জৈতুনটা অন্যান্য খাদ্যের সাথে, রুটির সাথে ব্যবহার করতো, সেই জন্যও তরকারি বলা হয়েছে। ওয়াইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, আর নিঃসন্দেহে তোমাদের জন্য গবাদি পশুতে বড় শিক্ষণীয় বিষয় রয়েছে। একটু দেখো, গরু, উঁট, হ্যাঁ, মহিষ, ছাগল, এগুলিতে তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। এগুলির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৃষ্টিকর্তা, আর তার মহান কুদরতে আল্লাহ পাক তোমাদের জন্য কত নিয়ামত সৃষ্টি করেছেন, এই গবাদি পশু গৃহপালিত পশু, আর এইসব গৃহপালিত পশু দিয়ে কিভাবে তোমরা বহুমুখী লাভ হাসিল করছো, একটু চিন্তা করে দেখো। সৃষ্টিকর্তাকে চিনতে পারবে আর সৃষ্টিকর্তার জন্য এবাদত বন্দিগি হবে, এ হচ্ছে এবার যার মাধ্যমে আল্লাহ পাকের এবাদত বন্দিগির রাস্তা পাবে। নুসকিক মিম্মাফি বতু নেহা, এই গবাদি পশুর পেটে যা কিছু রয়েছে তা থেকে তোমাদেরকে আমি পান করিয়ে থাকি। গবাদি পশুর পেট থেকে দুধ বেরিয়ে আসে, দুধ বেরিয়ে আসে, আল্লাহ পাক অন্য আয়াতে বলেছে দুধ বেরিয়ে আসছে, অথচ দুধের আশেপাশে রক্ত রয়েছে, গোবরও রয়েছে, পেশাবও রয়েছে, মিম্বাইনে ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসান, ওখান থেকে এমন খালিস, হ্যাঁ, নির্ভেজাল, সাইড এফেক্ট মুক্ত দুধ বেরিয়ে আসছে, লিশারেবিন, পানকারীদের জন্য। আল্লাহ পাকের কত বড় নিয়ামত, আর দুধ এত বড় নিয়ামত যে দুধের চেয়ে বড় নিয়ামত দুনিয়ার পানীয় বা খাদ্যবস্তুর মধ্যে নেই। দুধ এমন এক নিয়ামত যা দিয়ে খাদ্যেরও কাজ করা যেতে পারে, খাদ্যের উপাদান রয়েছে আর পানির উপাদান রয়েছে, দুধ পান করে সারা জীবন কাটিয়ে দিতে পারেন, শরীরে যে খাদ্যের প্রয়োজন সেটাও মিটিয়ে দিতে পারে আর যে পানীয় প্রয়োজন সেটাও মিটিয়ে দিতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পানের পরে দোয়া শিখিয়েছে, আল্লাহ বারক লানা ফি ওয়া জিদনা মিনহু, আল্লাহ আমাদের জন্য এতে বরকত দাও, মানে দুধে বরকত দাও, আর এটা আরো অধিক পরিমাণে দাও, আমাদেরকে আরো বেশি দাও। এই দোয়া বলেননি যেমন অন্যান্য খাদ্য খেয়ে দোয়া রয়েছে, আল্লাহ বারক লানা ফি হে ওয়া তামনা খাইরা মিনহু, আল্লাহ আমাদের এই সব খাদ্যে বরকত দাও, ভাত রুটি গোশত যা কিছু খান আল্লাহ এটা আমাদের বরকত দাও, ও আত এমনা খাইরা মিনহু, আর এর চাইতে ভালো আমাদের খাবার দাও, এর চাইতে ভালো খাবার আমাদেরকে দান করো। তাহলে বোঝা গেল অন্যান্য খাবারের তুলনায় ভালো খাবার আছে, কিন্তু দুধের তুলনায় আর কোন ভালো খাবার হতে পারে না, যার ফলে ওয়াজিদনা ওয়াত এমনা খাইরা মিনহু, দুধের চাইতে ভালো দাও, এই কথা শেখাননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াতে। আল্লাহ পাক বলছেন যে পেট থেকে তোমাদেরকে পান করিয়ে থাকি গবাদি পশুর, ওয়ালাকুম ফিহা মানাফিউ কাসীরা, আর তোমাদের জন্য এই গবাদি পশুতে এছাড়াও বহু উপকারিতা রয়েছে, অনেক ফায়দার দিক রয়েছে, লাভের দিক রয়েছে। ওয়ামিনহা তাকুলুন, আর এই গবাদি পশু থেকে তোমরা খেয়েও থাকো, গোস্ত, গরুর গোস্ত খাচ্ছেন, ছাগলের গোস্ত, মহিষের গোস্ত, উটের গোস্ত, ওয়ামিনহা তাকুলুন, আরো আরো উপকারিতা তোমাদের রয়েছে। ওয়ালাইহা ওয়ালাল ফুলকে তুহমালুন, আর এই গৃহপালিত কিছু পশু এমন আছে যেগুলিকে তোমরা বাহনের কাজে ব্যবহার করো, ওয়ালাইহা এই গবাদি পশুর পিঠে, ওয়ালাল ফুলকে আর নৌজানে তুহমালুন, তোমাদেরকে বহন করা হয়, অর্থাৎ তোমরা আরোহণ করে থাকো উটের পিঠে চেপে, মরুভূমির জাহাজ সফর করছেন, তারপরে গরুকে গাড়িতে ব্যবহার করে, আমাদের দেশে গ্রাম অঞ্চলে গরুর গাড়ি, গরুর গাড়ি বরযাত্রী, গরুর গাড়ি যে কত কাজে ব্যবহার হয়েছে গরুর গাড়ি, তাই না? আজকাল না হয় অনেক আরো ব্যবস্থা হয়ে গেছে, যার ফলে গরুর গাড়ির প্রয়োজন হয়তো বুঝছেন না, কিন্তু কত যে প্রয়োজন ছিল আর কত যে মানুষ উপকার হয়েছে, সেগুলির ওপর তোমরা বহন করে থাকো, হ্যাঁ, বাহন হিসাবে সেগুলি ব্যবহার করে থাকো। আর ফুল নৌযান, নৌকায় হোক, ডিঙ্গি হোক, আর পানি জাহাজ হোক। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওম, এখান থেকে নূহ আলাইহিস সালাম প্রথম রাসূল শিরক সম্পর্কে সতর্ক করার জন্য, কারণ সেই যুগে প্রথম শিরক শুরু হয়ে গিয়েছিল মানব জাতির ইতিহাসে, যার ফলে নূহ আলাইহিস সালামকে প্রথম রাসূল বলা হয়েছে, তৌহিদের দাওয়াত নিয়ে তিনি এসেছেন। তার আগে আদম আলাইহিস সালামের বংশধার দীর্ঘ যুগ ধরে তৌহিদের উপর ছিল। তাহলে মানব জাতির আসল হচ্ছে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, তৌহিদ, একত্ব, বহুত্ব নয়, মানব জাতির এটা হচ্ছে সৃষ্টির আসল, আর এটা হচ্ছে মানুষের ফিতরাত প্রকৃতি, আর বহুত্ববাদ হচ্ছে মানুষের তৈরি করা ধর্ম, এক আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করা, ইবাদত বন্দী করা, পূজা করা, এটা হচ্ছে মানুষের তৈরি করা ধর্ম। আল্লাহ পাক বলছেন যে নিঃসন্দেহে আমি পাঠিয়েছিলাম নূহ আলাইহিস সালামকে, এলা কওমহি, তার জাতির কাছে, ফাকালা, তখন নূহ আলাইহিস সালাম বলেছিল, ইয়া কওমে, হে আমার সম্প্রদায়, ও বদুল্লাহ, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, মালাকুম মিন ইলাহিন গাইরু, তার ছাড়া তোমাদের কোন সত্য উপাস্য নেই, আফালা তাত্তাকুন, তোমরা কি সতর্ক সাবধান হবে না, তোমরা কি ভয় করবে না আল্লাহ পাককে। ফাকালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি, তখন তার জাতির ওইসব প্রধানরা, মালা মানে হচ্ছে প্রধান, আর যে কোনো জাতির প্রধান নেতারাই সাধারণদেরকে পথভ্রষ্ট করে, এটা মানব জাতির প্রাচীন ইতিহাস। যদি সমাজের দেশের নেতারা প্রধানরা ঠিক হয়ে যায় তো জনসাধারণ সবগুলি ঠিক হয়ে যাবে। আর নেতা প্রধান হচ্ছে দুই রকমের, এক হচ্ছে ধর্মীয় নেতা আর এক হচ্ছে রাষ্ট্রীয় নেতা। দুই রকমের নেতা ঠিক হলেই জাতি ঠিক হতে পারে, শুধু এক রকমের নেতা ঠিক হলে দেশ ঠিক হবে না। ধরেন রাষ্ট্রীয় নেতা ঠিক হয়ে গেল, আল্লাহ বিরু হয়ে গেল, তো বল প্রয়োগ করে মানুষকে নেক রাস্তার দিকে, সৎ পথের দিকে, সৎ চরিত্রের দিকে নিয়ে আসবে, বল প্রয়োগ করার ক্ষমতা আছে, কিন্তু দিনই গাইড করার ক্ষমতা সেই রকম হয়তো নেই তাদের, দিনই প্রভাব তাদের এত নেই যত বেশি ধর্মীয় নেতাদের রয়েছে, আলেম ওলামাদের রয়েছে, ধর্মগুরুদের রয়েছে। ধর্মগুরুরা যদি বিভ্রান্ত করে, শিরককে বলে ইসলাম, বিদাতকে বলে ইসলাম, হ্যাঁ সুফিবাদকে বলে ইসলাম, মানবরচিত আকিদা আর তরিকাকে বলে এগুলি হচ্ছে ইসলাম, এইসব তরিকত সবগুলি হচ্ছে ইসলাম, তাহলে এগুলি মানুষের জনসাধারণ অন্তরে বসে যাবে। তাদের ওপর যদি রাষ্ট্রীয় নেতারা বল প্রয়োগ করে, লুকিয়ে লুকিয়েও বাতিল ধর্ম পালন করবে, সংশোধন হবে না, ঠিক না? যার ফলে দুই রকমের নেতার সংশোধন আবশ্যক। নেতারাই গুমরা করেছে, ধর্মগুরুরা গুমরা করেছে, এরা হচ্ছে সমাজের নেতা, আর ধর্মগুরুদের নেতৃত্ব মানুষের জনসাধারণ অন্তরের উপর প্রতিক্রিয়া সৃষ্টি করে। এদের নেতৃত্ব কিন্তু মানুষের অন্তরের উপর, শাসকরা হয়তো মানুষের বডির উপর নেতৃত্ব দিয়ে থাকে, অনেক সময় অন্তর থেকে কবুল করে না, অন্তর থেকে গ্রহণ করে না, কিন্তু বল প্রেম চাপের মুখে মেনে নিলাম, ঠিক আছে সারেন্ডার করলাম, কিন্তু অন্তর থেকে মানতে চাই না। আর ধর্মগুরুদের যেহেতু বল প্রয়োগ করার ক্ষমতা নেই, কিন্তু তাদের কি আছে, মহব্বত আছে জনসাধারণ অন্তরে, সুতরাং এই মহব্বতের অন্তর থেকে বাতিলকে হক বললেও মেনে নেয়, শিরককে ইসলাম বললেও মেনে নেয়, বিদাতকে ইসলাম বললেও মেনে নেয়। হ্যাঁ, এদের গুমরাহির আশঙ্কা বেশি, এদের দ্বারা বেশি লোকেরা গুমরাহ হয়েছে। ধর্ম গুরু যারা ধর্মের নামে শিরক বিদাতের তালিম দিয়েছে, শিক্ষা দিয়েছে, তাদের দ্বারা বেশি মানুষ পথভ্রষ্ট হয়েছে। তো যুগে যুগে যারা নেতা প্রধান এরাই কিন্তু জনসাধারণকে পথভ্রষ্ট করেছে। আজও যে কোনো মুসলিম সমাজ থেকে বাতিলপন্থী ধর্মগুরুদেরকে সরিয়ে দেন, শিরক বিদাতের যারা ধর্মগুরু এদেরকে সরিয়ে দেন, আর জালেম শাসক যারা অশ্লীলতা ছড়াচ্ছে, পাপ ছড়াচ্ছে, পাপের রাস্তা খুলে দিচ্ছে, তারা সরে যাক, সৎ নেতা চলে আসুক, দেশের জনসাধারণ সমস্ত স্তরের মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহর পথে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এর তৌফিক আমাদেরকে দান করে। আল্লাহ পাক তাই বলছেন, ফাকাল আল মালাউ আল্লাযিনা কাফারু মিন কওমিহি, ওই সব নেতা প্রধানরা বলল যারা নূহ আলাইহিস সালামের জাতির মধ্য থেকে অমান্য করেছিল, কুফরি করেছিল, কাফের প্রধানরা বলল, এক কথায় তার জাতির কাফের প্রধানরা বলল, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এই নূহ হচ্ছে তোমাদের মতো একজন মানুষ, মানুষ আমার কি করে নবী হইতে পারে? তাহলে এই মানব জাতির পুরাতন ইতিহাস যে মানুষকে নবী মানতে রাজি হয় না, ঠিক না? যারা বাতিলপন্থী মুশরিক ছিল প্রাচীন যুগে, যুগে যুগে, তারাও নূহ আলাইহিস সালামকে বা অন্যান্য নবীকে নবী মানতে কেন রাজি হয়নি, মানুষ কেন নবী হলো, মানুষ আবার কি করে নবী হইতে পারে? এই আকীদায় যদি মুসলিম উম্মতের গোমরাদের মধ্যে থাকে যে নবী মানুষ না, নবী নূরের তৈরি, তাহলে একই রকম আকীদা না, একই বাতিল তরিকা না, চিন্তা করুন তাহলে। জি হ্যাঁ, ওরাও মানতে রাজি হয়নি, মানুষ কেন নবী হয়ে আসলো, ফেরেশতা কেন আসলো না, এরাও মানতে রাজি না আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, না না না, নবী মানুষ কেন হবে, নবী নূরের তৈরি, মানুষ তো মাটির তৈরি, মাটির তৈরি বললে মানহানি হয়ে যায়, ছোট করে দেওয়া হয়, চিন্তা করুন আপনি, মাটির তৈরি আদম আলাইহিস সালাম, আদমকে ফেরেশতারা সিজদা করছে, নূরের তৈরি ফেরেশতা, তো যে সিজদা করছে সে কি করে শ্রেষ্ঠ হইতে পারে, যাকে সিজদা করা হচ্ছে সে শ্রেষ্ঠ, তাই না? তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আদম সন্তান বলি তাহলে তো বেশি মান মর্যাদা দিলাম, সম্মান ইজ্জত দিলাম, এই কথা তাদের বুঝে আসে না, আর অসংখ্য মানুষকে গোমরা পথভ্রষ্ট করে রেখেছে নূরে নবী করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন এদের ভাষায়, এই নূহ আলাইহিস সালামের জাতি কাফেরদের ভাষায়, মাহাজা, এরা বলেছিল ইয়ে তো তোমাদের মতো মানুষ গো, ইউরিদু আন ইয়াতাফাদ্দাল আলাইকুম, তাহলে এই নবী হওয়ার দাবি কেন করলো, বলছে নবী রসুল হয়েছে কেন, বলছে আসলে এ চায় যে তোমাদের ওপর শ্রেষ্ঠত্ব অর্জন করবে, কারণ কোন একটা কিছু সমাজে বলে, হ্যাঁ কোন একটা বিষয় কোন একটা বিষয়কে ইস্যু বানিয়েই তো উপরে উঠতে হবে। এটা হচ্ছে নেতৃত্বের সিঁড়ি। আসলে তোমাদের নেতা হতে চাই, সাধারণ মানুষে নু থাকতে চাই না। ইউরিদ আইয়া তাফাদ্দাল আলী, তোমাদের মধ্যে এ শ্রেষ্ঠত্ব হাসিল করতে চায়, প্রাধান্য পেতে চায়। ওয়ালাউশা আল্লাহ, আল্লাহ যদি চাইতেন যে নবী পাঠাবেন, লা আনজালা মালায়েকা, তাহলে ফেরেশতা পাঠিয়ে দিতেন। ফেরেশতা নবী আসতো, মানুষকে কেন নবী মানব? মা সামিনা বিহাযা ফি আবায়েনাল আউয়ালিন, আমাদের পূর্বপুরুষদের মাঝে এই রকমের কথা আমরা শুনিনি। তাওহীদ, আল্লাহর একত্ব, এগুলি হচ্ছে শিরিক। ওয়াদ সোয়া এগোস এওক, এগুলোর পূজা হচ্ছে শিরক, এইগুলি কথা আমাদের পূর্বপুরুষদের মধ্যে শুনিনি। পূর্বপুরুষ মানে কি? ওই যে কয়েকশো বছর শিরক শুরু হয়েছে ওদের মাঝে শুনি, তার আগে তার আগের ইতিহাস দেখবে না। বাতিলপন্থীদের কাজটা এরকম, ঠিক না? তার আগের ইতিহাস দেখবে না। ঠিক তেমনি বিদাতি সমাজে যদি যান, শিরকি সমাজে যান, আর যদি তৌহিদের কথা বলেন, সুন্নতের কথা বলেন, আমাদের পূর্বপুরুষ চোদ্দ পিঁড়ির মাঝে এইসব কথা শুনি, কোথা থেকে নিয়ে আসলেন আপনি এরকম? কোথা থেকে এরকম নামাজ নিয়ে আসলেন? কোথা থেকে এইসব কথা নিয়ে আসলেন? অথচ নবী সাল্লামের যুগ দেখুক, সাহাবাই কেরামদের যুগ দেখুক, খোলাফায়ে রাশেদের যুগ দেখুক, তাবেইনদের যুগ দেখুক, তাবা তাবেইনের যুগ দেখুক, চার ইমামের যুগ দেখুক, সেই যুগে দেখুক, তো এগুলো ছিল কি? ওটা দেখার তৌফিক হয় না। ওরা তাদের পূর্বপুরুষ হইল না, তাদের পূর্বপুরুষ এই যে কয়েকশো বছর বিদাত ছড়িয়েছে মুসলিম সমাজে, ওইটা হলো পূর্বপুরুষ, বুঝতে পারছেন না? এইভাবে জাতিকে গুমরা করেছে। তো এইরকমই গুমরা লোকেরা বাহানা করত হককে, সত্যকে গোপন করার জন্য বা সত্যকে অস্বীকার করার জন্য। ইনহা ইল্লা রাজুলুন বিহি জিন্না, তারপরে কোন ব্যক্তিকে যদি হেউ প্রতিপন্ন করতে হয় তাহলে কি করতে হবে? পাগল, পাগল বলতে হবে, তাই না? আপনিও যদি গ্রামে তাওহীদ সুন্নতের কথা নিয়ে যান, সহি হাদিসের কথা বলেন, আর আপনাকে যদি দুর্বল ভাবে তাহলে কি বলবে? হ্যাঁ পাগল রে, কি জানে ও, পাগল বলবে। হ্যাঁ, যাতে সমাজের লোক আপনার কথা না শুনে, আসলে পাগল, এর কথা শুনিও না। এইরকম নূহ আলাইহিস সালামের কাফের জাতি করেছিল, তারা কি বলতো? ইনহুয়া ইল্লা রাজুলুন, এ তো একজন মানুষ, এমন মানুষ, বেহি জিন্না, যে একে জিন ধরেছে। কেউ কেউ বেহি জিন্না মানে কে জিনে ধরেছে, জিনে ধরে পাগল করে দিচ্ছে, এই তরজমা জিন থেকে কেউ কেউ করেছে, আর অধিকাংশ তাফসীরকার বলছে বেহি জিন্না, জিন্না মানে জুনুন, মজনুন। এখান থেকে আরবিতে পাগলকে কি বলা হয়? মজনুন। এর মধ্যে পাগলামির রোগ রয়েছে, হ্যাঁ উন্মত্ততা রয়েছে। ফাতারাব্বাসু বিহি, সুতরাং এর ক্ষেত্রে কিছুদিন অপেক্ষা করো, হাত্তাহীন, কিছু সময়ের জন্য অপেক্ষা করো, দেখবে যে পাগল নিজের পাগলামি থেকে সুস্থ হয়ে যাবে, আর না হলে এই পাগলামি ছেড়ে দেবে বা ধ্বংস হয়ে যাবে, আমরা আরাম পেয়ে যাব। কালা, সাড়ে নয়শো বছর এইরকম দাওয়াত দিতে দিতে চলে গেল, কিন্তু তারা মানল না। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের রাসূল দোয়া করলেন আল্লাহ পাকের কাছে, রব্বিন সুরনি, হে আমার রব, প্রতিপালক, কোন সুরনি, আমাকে সাহায্য করো। বিমা কাজাবুন, কারণ এরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আমাকে মিথ্যুক সাব্যস্ত করে দিয়েছে, আমি নাকি মিথ্যাবাদী, আল্লাহ তুমি আমার সাহায্য করো। সুরায় কামারের একটি আয়াত রয়েছে যে তিনি দোয়া করেছেন, রব্বে ইন্নি মাগলুবুন ফান্তাসির, হে আল্লাহ আমি এদের কাছে অসহায় হয়ে পড়েছি, মাগলুব, অসহায় হয়ে পড়েছি, অপারগ হয়ে পড়েছি, আর পারছি না এদেরকে, সাড়ে নয়শো বছর হয়ে গেল, ফান্তাসের, সুতরাং তুমি প্রতিশোধ নাও, তুমি আমার সাহায্য করো, তুমি প্রতিশোধ নাও। ইন্তেসার মানে প্রতিশোধ নেওয়া। এই বদ্দোয়া একটি বাক্যের, ছোট্ট একটি বাক্যের দোয়া, তাহলে ইখলাস যদি থাকে আর একগ্রতা থাকে, খুশু থাকে, তো অল্প দোয়াই যথেষ্ট। আর গাড়ির গাড়ি ঘন্টার ঘন্টা দোয়া, ইখলাস নেই, তৌহিদ নেই, সুন্নত নেই, হালাল রিজিক নেই, আমাদের দোয়া চলতি আছে তারপর কবুল হয় না, ঠিক না? আর আম্বিয়া রাসূলের মধ্যে ছোট্ট একটি দোয়া, এক লাইনও না, হ্যাঁ রব্বি ইন্নি মাগলুবুন ফান্তাসির। মূসা আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, দশ বছরের খাবারের ব্যবস্থা, স্ত্রীর ব্যবস্থা, এতটুকু দোয়াতে, হ্যাঁ রব্বি হাবলি মিনাস সালেহিন, এতটুকু দোয়া আল্লাহ পাক নবী দিলেন ইসমাইল, হ্যাঁ চিন্তা করেছেন আপনি? জি। তো এই জন্য দোয়া আল্লাহ পাকের কাছে কবুল করাতে হলে হালাল রিজিক লাগবে, তৌহিদ লাগবে, সুন্নতের অনুসারী হইতে হবে, সত্যিকার অর্থে আল্লাহ পাকের ভালোবাসা হইতে হবে, আল্লাহর দিকে একগ্র হইতে হবে। আল্লাহ পাক আমাদের জন্য এই ভালো গুণগুলি তৈরি করার তৌফিক দান করেন। মহান আল্লাহ তারপর এরশাদ করছেন যে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, তখন আল্লাহ পাক নির্দেশ দিলেন ফাওহাইনা ইলাইহি, তখন আমি নূহকে ওহি করলাম প্রত্যাদেশ, আনিসনাইল ফুলক, যে তুমি নৌযান তৈরি করা, বে আয়ুনানা আমার চোখের সামনে, ওয়াহিয়ানা আমার নির্দেশ মোতাবেক, ওহি আমার ওহি মোতাবেক মানে আমার নির্দেশ, আমার নির্দেশ যে তুমি শুকনোতেই জলজাহাজ তৈরি করো, আর কি করো আমার চোখের সামনে, অর্থাৎ আমি দেখছি, আমি দেখছি, আমি হেফাজত করবো এইসব জালেম থেকে, তুমি তৈরি করো। ফাইজা যা আমরনা, অতপর যখন আমার নির্দেশ চলে আসবে, আমার আজাবের শাস্তির অর্থাৎ মহাবন্যা চলে আসবে, অফারাত্তান নূর, আর চুলা যখন উঠলে উঠবে, চুলায় পানি ফুলে উঠবে, এই চুলা মানে এক ধরনের তাফসীরকাররা বলছেন চুলা মানে আসলই চুলা, সারা জমিনেই পানি, আর পানি এমন কি চুলো, চুলোতে আগুন জ্বলছে ওতে পানি উঠতে শুরু হয়ে গেল, এই তাফসীর করেছেন। আর কেউ কেউ বলছেন এখানে তন্নুর মানে শুধু ওই অনন বা চুলোকে বোঝানো হয়নি, বরং বোঝানো হয়েছে পুরো জমিনকে, ভূমিকে বোঝানো হয়েছে, জমিনের সব জায়গায় দিয়ে পানি, পানি ঝর্ণার দ্বারা প্রবাহিত, এমন মানে ওপর থেকে বৃষ্টি বর্ষণ আর জমিনের সব জায়গায় দিয়ে পানি বইতে শুরু হয়ে গেল, এমন মহাবন্যা আসলো যে সবকিছুকে ডুবিয়ে ধ্বংস করলো। আল্লাহ পাক বলছেন যখন এইরকম অবস্থা হয়ে যাবে, ফাসলক ফিহা মিন কুল্লিন জাওজাইন ইসনাইন, তখন তুমি এই জাহাজে, এই নৌযানে আরোহণ করো বা চাপিয়ে নাও, ফাসলক ফিহা, তাতে তুমি চড়িয়ে নাও, উঠিয়ে নাও এই জাহাজে, মিন কুল্লিন মানে প্রত্যেক সৃষ্টি থেকে, প্রত্যেক জীব জন্তু থেকে, জাওজাইন ইসনাইন জোড়া জোড়া করে, যেগুলি যুগল সৃষ্টি সেগুলি জোড়া জোড়া তুমি উঠিয়ে নাও, জোড়া জোড়া সৃষ্টি, তাফসীর কারা লিখেছেন যে জোড়া জোড়া সৃষ্টি যেগুলিকে না উঠালে পানিতে মারা যাবে, এইরকম সৃষ্টি, আর যেসব সৃষ্টি পানিতেও বাঁচতে পারে সেগুলিকে উঠানো হয়নি, মাছের মধ্যে তো জোড়া জোড়া রয়েছে, মাছকে তো উঠানো হয়নি, এইরকমই যে মাছ ছাড়াও অনেক জীবজন্তু যেগুলো পানিতে জীবনযাপন করতে পারে সেগুলিকে উঠানো হয়নি, তাহলে স্থল প্রাণীগুলিকে উঠানো হয়েছিল প্রত্যেক সৃষ্টি থেকে, এক জোড়া করে নর এবং নারী। তাফসীরকার আরো লিখেছেন এমনকি গাছপালা, ফলমূলের গাছ থেকে একটা করে উঠিয়ে নিও, কারণ সব ধ্বংস হয়ে যাবে, উঠিয়ে নিও, আল্লাহু আলাম, এটা হচ্ছে তাফসীরের কথা। ও আহলাকা, এবং তোমার পরিবারকে উঠিয়ে নিও, ইল্লা মান সাবাকা আলাইহিল কওল, তবে যার সম্পর্কে বা যাদের সম্পর্কে আমার অগ্রিম সিদ্ধান্ত হয়ে গেছে, সাবাকা আলাইহিল কওল মিনহু, অগ্রিম সিদ্ধান্ত আল্লাহ পাকের ফয়সালা কি হয়েছে যে যারা ঈমান আনেনি তোমার পরিবারের তাদেরকেও ছাড়বো না, কে তারা, নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং তার এক ছেলে, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, আর মায়া লাগছে এখন ডুবছে তখন, আর আমার কাছে দোয়া করা শুরু করে, সুপারিশ করা শুরু করলে এমন কাজ তুমি কিন্তু করবে না, আগে থেকে আল্লাহ সাবধান করে দিয়েছেন, ওয়ালা তুখাতিবনি, আমাকে তুমি সম্বোধন করিও না, আমাকে ডেকো না, মানে সম্বোধন করা, ড্রেস করা, আমাকে সম্বোধন করবেন মানে আমাকে ডাকবে না, সেই সময় দোয়া করবে না, ফিল্লাযিনা ওই সব লোকদের সম্পর্কে যারা জালেম হয়ে গেছে, সীমা লঙ্ঘন করেছে, কারণ ইন্নাহুম মুগরাকুন, তারাও নিমজ্জিত হবে পানিতে, এতে তারা ধ্বংস হবে ডুবে। ফায়জাস্তাওয়াইতা আনতা ওয়া মা'আকা আলাল ফুলক, যখন তুমি এবং তোমার সাথী সঙ্গীরা জলজাহাজে আরোহণ করে নেবে, ফাকুল, তখন তুমি আল্লাহ পাকে প্রশংসা করবে, এই বলে আলহামদুলিল্লাহ আল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন, সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যিনি আমাদেরকে রক্ষা করেছেন, মুক্তি দিয়েছেন জালেম সম্প্রদায় থেকে। ওকুল, আর এই দোয়াও বলবে, রব্বি আনজিলনি মুনজালা মুবারাক ওয়া আনতা খাইরুল মুনজিলিন, হে আমার প্রতিপালক আনজিলনি, আমাকে নামিয়ে দাও, মুনজালা মুবারাকা, বরকতময় স্থানে বা বরকতময় নামানো, এতে আর একটি প্রসিদ্ধ কিরাত রয়েছে মানজিলা মুবারাকা, যদি মানজিলা মুবারাকা হয় তাহলে তো স্পষ্ট, মানজিল মানে হচ্ছে নামার স্থান, তো হে আমার রব আমাকে নামিয়ে দাও বরকতময় স্থানে, মানজিল, যেন আজকাল বাসাকে মানজিল বলা হয়, বাসাকে বা বাড়িকে মানজিল বলা হয়, আর মুনজালান মানে এনজালান, রব্বে আনজাল, হে আমার প্রতিপালক আমাকে নামিয়ে দাও, মুনজালা মোবারক, বরকতময় নামানো, মানে যেখানেই তুমি এই পানি জাহাজ থেকে নামাবে সেখানে যেন আমার বরকতময় জীবন হয়, আমাদের বরকতের জীবন হয়। ওয়ান তা খায়রুল মুনজালিন, আর তুমি সর্বোত্তম অবতারণকারী, ইন্না ফি যালিকা লায়াত, নিঃসন্দেহে এতে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে, নূহ আলাইহিস সালামের ঘটনায় আর দীর্ঘ 950 বছর যে তিনি দিনের দাওয়াত দিয়েছেন, এ তো মানব জাতির জন্য বড় শিক্ষণীয় বিষয় রয়েছে। আর তারপরে দাওয়াত অমান্য করেছে, তখন অমান্যকারীদেরকে আল্লাহ ধ্বংসও করেছেন, এই আল্লাহ পাকের আজাবেও শিক্ষণীয় বিষয় রয়েছে। আয়াত বহু শিক্ষার বিষয় রয়েছে। ওয়াইন কুন্না লামুবতালিন ওয়াইন মুখাফফাফ, আসলে ইন্নাহু, নিঃসন্দেহে আমি মানুষকে এইভাবে পরীক্ষা করে থাকি। পরীক্ষার জন্য যথেষ্ট সময় আল্লাহ দিয়েছেন। হ্যাঁ, প্রস্তুতির জন্য যদি 950 বছর সময় দেওয়া হয়, যেমন তোমার সময় দেওয়া হয়েছে, 950 বছর তাদেরকে সময় দেওয়া হয়েছে। মান শানা মিম বাদহিম কারনান আখারিন, অতপর আমি সৃষ্টি করলাম তাদের পরে অন্য জাতি, ফারসালনা ফিহিম রাসূলান মিনহুম, আর তাদের মাঝে আমি একজন রাসূল পাঠালাম তাদের মধ্য থেকে। এই রাসূল কে? নূহ আলাইহিস সালামের জাতির পরে অধিকাংশ আয়াতগুলি প্রমাণ করে আর তাফসীরও প্রমাণ করে যে নূহ আলাইহিস সালামের পরে যে প্রাচীন জাতিকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, বড় শক্তিশালী জাতি, এবং সেই জাতির জন্য একজন রাসূলকে পাঠানো হয়েছে, সেই জাতির নাম হচ্ছে কওমে আদ, আদ সম্প্রদায়, আর তাদের নবীর নাম হচ্ছে হুদ আলাইহিস সালাম। সূরা হুদ একটি কোরআন কারীম সূরায় রয়েছে। এখানে যে রয়েছে এতে কিন্তু নবীর নাম বলা হয়নি, জাতির নাম বলা হয়নি, এই জন্য দ্বিমত হয়েছে। যারা এই যুক্তি পেশ করেছে যে নূহ আলাইহিস সালামের পরে আদ সম্প্রদায় এসছে, তারা বলেছে আদ জাতির কথা বলা হয়েছে আর আদ জাতির রাসূলের কথা বলা হয়েছে। আর যারা বলছে যে না, এখানে কিন্তু আজাবের কথা উল্লেখ করতে গিয়ে ঝঞ্ঝাবায়ু ঘূর্ণিঝড় বলা হয়নি, কারণ আদ সম্প্রদায়কে ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করা হয়েছে, কথা প্রসিদ্ধ, কোরআনের বহু আয়াত রয়েছে। এখানে বলা হয়েছে সাইহা, বিকট শব্দ দিয়ে ধ্বংস করা হয়েছে, আর বিকট শব্দ দিয়ে ধ্বংস করা হয়েছিল সামুদ সম্প্রদায়কে। এই জন্য আর সামুদ সম্প্রদায় প্রাচীন জাতি, আদের কাছাকাছি সময়, আদের আদ জাতির পরে পরেই এই জাতিকে পাঠানো হয়েছিল পৃথিবীতে। এই জাতির নবী ছিলেন সালে আলী ইসলাম, যাদের এলাকা ছিল আল ওলা, তাবুক, তাবুক জন্য পড়ছে আজকাল সৌদি আরবে। তো এদেরকে বোঝানো হয়েছে। আর তৃতীয় বক্তব্য হচ্ছে যে বিকট শব্দ দিয়ে ধ্বংস করা হয়েছিল আর এক জাতিকে, সেই জাতি হচ্ছে শোয়েব আলী ইসলামের জাতি। এই জন্য শোয়েব আলী ইসলামের জাতিকে বোঝানো হয়েছে, কেউ কেউ বলেছেন, কিন্তু প্রথম উক্তিটি বেশি বলিষ্ঠ, আল্লাহ আলাম। আল্লাহ বলছেন আরসালনা ফিহিম রাসূলান, তাদের মাঝে একজন রাসূল পাঠাইলাম তাদের মধ্য থেকে, আনে ইবাদুল্লাহ, আর সেই রাসূল এসে বলেছিল যে তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তার ছাড়া কোনো ইলাহ নেই, আফালা তাত্তাকুন, তোমরা কি সতর্ক সাবধান হবে না। ওয়া ক্বালাল মালাউ মিন ক্বাওমিহি, তার জাতির প্রধানরা বলেছিল, আল্লাযিনা কাফারু, যারা কুফরি করেছিল, ওয়া কাযযাবু বিল লিকাইল আখিরা, আর পরকালের সাক্ষাৎকে অস্বীকার করেছিল, যারা আল্লাহ দ্রোহী, যারা আল্লাহ পাকের দিনকে অস্বীকার করেছে, আম্বিয়া রসূলগণের সাথে খারাপ আচরণ করেছে, সৎকর্মশীল দায়ীদের সাথে খারাপ আচরণ করেছে, তাদের মধ্যে দুটো খারাপ গুণ থেকে গেছে। একটা হচ্ছে তারা অস্বীকারকারী, কাফের, তারা কি অস্বীকারকারী, কাযাবিল্লাহ কাইল আখিরাতকে অস্বীকার করে, পরকালে বিশ্বাসী নাই। পরকাল যখন নেই, তো আমরা যা ইচ্ছা তাই করলাম, কাউকে খুন করলাম, মারলাম, ধরলাম, জুলম অত্যাচার করলাম, কে কি হবে, কে কি করে নেবে, এই জন্য এই অন্যায় অত্যাচার করে থাকে, পরকালকে অস্বীকার করে। আর দ্বিতীয় খারাপ গুণ হচ্ছে দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী পেয়েছে, যার ফলে সীমালঙ্ঘন বাড়াবাড়ি করেছে। এই দুটো জিনিস অধিকাংশ মানুষকে খারাপ করেছে, একটা হচ্ছে পরকালে অবিশ্বাসী হওয়া, আর একটা হচ্ছে দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী পাওয়া। আল্লাহ পাক তাই বলছেন, যারা ওয়াকাযযাবু বিল লিকাইল আখিরা, আখিরাতের সাক্ষাৎকে যারা মিথ্যা মনে করেছিল, ওয়াতরাফনাহু ফিল হায়াতি দুনিয়া, আর পার্থিব জীবনে যাদেরকে আমি সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম, ভোগ বিলাসের সামগ্রী দিয়েছিলাম, এরা কি বলেছিল, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এ তো তোমাদের মতো মানুষ, ইয়াকুলু মিম্মা তাকুলু মিনহু, তোমরা যা খাও তাই খাই, হুদ বা সলে তাই খাই যা তোমরা খাও, ওয়াশরাবু মিম্মা তাশরাবুন, আর যা তোমরা পান করো তাই পান করে, সুতরাং এ আবার কি করে নবী হতে পারে। ওয়ালাইন আতাতুম বাশারুম মিসলাকুম, ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলাকুম, তোমাদের মতোই মানুষকে যদি তোমরা মেনে নাও নবী বলে, ইন্নাকুম ইযাল্লা খাসিরুন, তাহলে তোমরা বড়ই ক্ষতিগ্রস্ত হবে। কেন মানবে, ওকে কেন নেতা মেনে নেবে, ওকে কেন নবী মেনে নেবে, এই রকমের অজুহাত তারা পেশ করে নেতারা গোমরা করেছিল জনসাধারণকে। আয়াইদুকুম, সে কি তোমাদেরকে বলে থাকে, আন্নাকুম ইজা মিত্তুম, যে তোমরা যখন মারা যাবে, ওয়া কুনতুম তুরাবান, মরে মাটি হয়ে যাবে, ওয়া ইজামান, হাড় হাড্ডিতে পরিণত হবে, আন্নাকুম মুখরাজুন, আর তারপর তোমাদেরকে আবার উঠানো হবে, পুনরুত্থান হবে, জবাবদেহি করতে হবে, এসব মিথ্যা কথা। হাই হাতা লেমা তুয়াদুন, অনেক দূরের কথা, দূরের কথা, লেমা তুয়াদুন, ওই সব কথা যা তোমাদেরকে প্রতিশ্রুত করা হচ্ছে, যা তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, আখেরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম, এগুলো অনেক দূরের কথা, বিশ্বাস করি না। ইনহা ইল্লা হায়াতুনা দুনিয়া, এই কাফের জাতি আদ অথবা সমুদ্র সম্প্রদায় বলেছে এ তো আমাদের পার্থিব জীবন মাত্র, এই দুনিয়ার জগৎটাই আসল জগৎ, আর আবার কি আছে? কিচ্ছু নাই তো। নামুত ওয়া নাহিয়া, আমরা কেউ মরি আর কেউ কি হই? ভূমিষ্ঠ হই। বৃদ্ধরা মারা যাচ্ছে, বয়সপ্রাপ্তরা মারা যাচ্ছে আর নতুন প্রজন্ম জন্মিচ্ছে, এই তো হচ্ছে দুনিয়ার নাম। অমা নাহানো বেমাবসিন, আর আমাদেরকে পুনরুত্থিত করা হবে না, আখেরাত পরকালী সব মিথ্যা কথা। ইনহুয়া ইল্লা রাজুলুন, ই তো এমন এক মানুষ, ইফতারা আলাল্লাহ কাযিবা, এই আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করেছে। অমা নাহানো লাহু বিমুমিনিন, এর কথা আমরা কখনো বিশ্বাস করব না। কাল রব্বিন সুরনি বিমা কাযযাবুন, তখন নবী হুদ আলাইহিস সালাম বা সালেহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আমার প্রতিপালক আমাকে সাহায্য করো, কারণ এরা আমাকে মিথ্যা মনে করেছে। কাল আম্মা কালিলিন লা ইসবিহুন্না নাদিমিন, আল্লাহ পাক তখন বললেন শীঘ্রই তারা, আম্মা কালিলিন অল্প সময়ের মধ্যেই তারা অবশ্যই অবশ্যই অনুতপ্ত লজ্জিত হবে, তখন আর সংশোধনের কোন রাস্তা থাকবে, আল্লাহর আজাব নেমে আসবে, তখন আর কোন সংশোধনের রাস্তা বা রক্ষার রাস্তা থাকবে না। ফাআখাযাতু মুসাইহাতু বিল হক, সত্যিকার বিকট শব্দ তাদেরকে পকড়াও করল। ফাজাআলনাহুম গোসা, আল্লাহ পাক বলেন তখন তাদেরকে আমি খড়কুটাই পরিণত করে দিলাম। গোসা বলা হয় ওই সব খড়কুটাকে, যেগুলিকে নদীর স্রোতে বা বন্যার পানির স্রোতে ধাক্কাতে কি করা হয়, তাড়িয়ে নিয়ে যাওয়া হয়, জমা করে দেওয়া হয়, হ্যাঁ, কোন এক কিনারে গিয়ে যেগুলি লেগে যায়, এগুলিকে বলা হয় গোসা। আল্লাহ পাক এমন ভাবে ধ্বংস করে দিলেন যে নিশ্চিন্ন করে দিলেন, এটা বোঝানো হয়েছে। ফাবুদান লিল কওমিজ জালিমিন, সুতরাং সর্বনাশ তাদের জন্য, বা দূর হয়ে যাক তার আল্লাহর রহমত থেকে যারা জালেম সম্প্রদায়। সুম্মা আনশানা মিন বাদিহিম কুরুনান আখিরিন, সুম্মা আনশানা মিন বাদিহিম কুরুনান আখিরিন, অতবার আমি তাদের পরে বহু জাতিকে সৃষ্টি করেছি, আর বহু জাতির আম্বিয়া রসুলগণকে পাঠিয়েছি, আর প্রত্যেক জাতি যখন যখন অস্বীকার করেছে তখন আমার আজাব নেমে এসেছে। এইভাবে মানব জাতির সংশোধনের জন্য আম্বিয়া রসুলগণকে যুগে যুগে আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, নেক আমলে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে সৎ আমল কবুল করেন, আল্লাহ সৎ আমলে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলম আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ পাক দুনিয়াতে আমাদের হেদায়েতের উপর অটল রাখেন, সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করেন। আমাদের পরিবার পরিজনকে নেক হওয়ার আল্লাহ পাক নেক করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলম দুনিয়া আখিরাতে আমাদের সার্বিক কল্যাণ দান করেন, আর আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের সার্বিক সফলতা দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এক ভাই দোয়া চেয়েছেন তার ছেলের কিডনিতে কিছু সমস্যা আছে, আল্লাহ পাক যেন শেফা দান করেন। এইরকমই সমস্ত ভাই বোনেরা যারা মমিন মমিনাত যে যেখানে আছেন, এখানে বিশেষ করে যারা এসেছেন বা অনলাইনে যারা আলোচনা শুনছেন ভাই বোনেরা, এইরকমই যে কোনো মমিন মমিনাত যে দেশেই থাক না কেন, আল্লাহ পাক তাদের বালা মুসিবত যেন দূর করে দেন। যারা অসুস্থ রয়েছে আল্লাহ পাক তাদেরকে যেন সুস্থতা দান করেন, শেফা দান করেন। যারা বালা মুসিবত রয়েছে বালা মুসিবত আপদ যেন দূর করে দেন, আল্লাহ পাক আমাদের যেন সার্বিক কল্যাণ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم ثم أنشأنا من بعدهم قرونا آخرين ما تسبق من أمة أجلها وما يستأخرون ثم أرسلنا رسلنا تترى كلما جاء أمة رسولها كذبوه فأتبعنا بعضهم بعضا وجعلناهم أحاديث فبعدا لقوم لا يؤمنون। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাস রহমতে মানব জাতির হেদায়তের জন্য প্রত্যেক জাতিতে আম্বিয়া রসুলগণকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক মানব জাতির উপর দয়া করেছেন, তাদের জ্ঞান বিবেকের উপর ছেড়ে দেননি, ভালো মন্দ যাচাই বাছাই করাকে, বরং তাদের বিবেক বুদ্ধিকে সঠিক হেদায়ত দেওয়ার জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য, রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাক তার দিনের বিধান নাজল করেছেন, আসমানি কিতাব নাজল করেছেন, আম্বিয়া রসুলগণকে যুগে যুগে প্রেরণ করেছেন। যারা আম্বিয়া রসুলগণের অনুসারী হয়েছে, যারা আল্লাহর দিন মেনেছে, তাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, আল্লাহ পাকের রহমত তাদের উপর হয়েছে ইকাল পরকালে। আর যারা অবাধ্য হয়েছে, যারা অস্বীকার করেছে, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। আমাদের তাফসীর হবে সূরাতুল মুমিনুন থেকে, সূরাতুল মুমিনুনের আয়াত নম্বর 42 থেকে আজকে দ্বিতীয় পর্ব শুরু হবে তাফসীরের। গত সপ্তাহে আমরা শুরু করেছি এই সূরাতুল মুমিনুনের তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলম ইরশাদ করেছেন, সুম্মানশানা মিন বাদিহিম কুরুনান আখারিন। এর আগে, এই আয়াতের আগে আল্লাহ পাক রব্বুল আলমিন নূহ আলাইহিস সালামের কথা, যিনি প্রথম রসুল, শিরক সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য, সজাগ করার জন্য, শিরকের রোগ থেকে মুক্ত করার জন্য, কারণ সেই জামানায় প্রথম মানব জাতি শিরক শুরু করেছিল, রসুল হয়ে এসেছিলেন, তার জাতির কথা উল্লেখ করেছেন। আর তারপরে আদ সম্প্রদায়ের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। অধিকাংশ তাফসীরকাররা বলছেন যে ওই আয়াতগুলিতে আদ সম্প্রদায়ের কথা বলা হয়েছে অথবা সামুদ সম্প্রদায়ের কথা বলা হয়েছে। তারপরে প্রত্যেক যুগে আল্লাহ পাক যেমন মানুষকে প্রেরণ করেছেন, মানুষের হেদায়তের জন্য নবী রসুলগণকে প্রেরণ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, মান শানা মিন বাদিহিম কুরুনান আখারিন, অতঃপর আমি এদের পরে, নূহ আলাইহিস সালামের জাতির পরে, আদ সম্প্রদায়ের পরে, এরা হচ্ছে প্রাচীন জাতি মানব জাতির ইতিহাসে, এদের পরে অন্যান্য জাতিকে সৃষ্টি করেছি। আনসা মানে সৃষ্টি করা, ইনসা মানে সৃষ্টি করা, আর কর্ণ মানে এখানে জাতি। যদি আজকালকার যুগে আরবি ভাষায় কর্ণ বলা হচ্ছে যুগকে, শতাব্দীকে, কখনো কখনো যুগের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু কোরআনের ভাষায় এখানে জাতিকে বোঝানো হয়েছে, আর যে কোনো জাতি কোনো একটা যুগে কালে এসে থাকে। আখারিন, আখার বহু বচন, অন্যান্য জাতিকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। করুন বহু বচন, বহু জাতিকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। কত জাতি যে এসেছে পৃথিবীতে আর চলে গেছে, কেউ আল্লাহর দিন মেনেছে, আম্বিয়া রসুলগণকে মেনেছে, আর তারা খুশনসিব হয়েছে, ভাগ্যবান হয়েছে, আর কত জাতি যে ধ্বংসপ্রাপ্ত হয়েছে আল্লাহ ভালো জানেন। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইয়াস্তাখিরুন, আল্লাহ পাক বলছেন যে কোন জাতি তাদের নির্ধারিত সময়কে অতিক্রম করতে পারেনি আর পারেও না। কোন জাতি তাদের নির্ধারিত সময়কে অতিক্রম করতে পারে না, ওয়া মা ইয়াস্তাখিরুন, আর তা বিলম্বিত করতে পারে না। যে কোনো জাতি এসেছে, আল্লাহ পাক তাদের সময় নির্ধারিত করেছেন, ব্যক্তির হোক যেমন হায়াতের পরে মৌত, আর জাতির হোক যে জাতি অবাধ্য জাতি হয়েছে আর আল্লাহ পাকের আজাব নেমে এসেছে, আজাবকে তারা ত্বরান্বিত করতে পারেনি, যে সময়ের আগে থাকবো না। অনেক সময় বালা মুসিবতে মানুষ পড়লে থাকতে চায় না, পৃথিবীতে চলে যাব, এই ক্ষমতা নেই কোনো জাতির যে নিজেকে আগেই দুনিয়া থেকে বিদায় করে নেবে। অমায়স্তাখিরুন, আর কোন জাতির ওপর আজাব এলাহি যখন নাজুল হয়েছে তখন তাতে তারা কোন রকমের বিলম্ব করারও কোন সুযোগ পায়নি। অমায়স্তাখিরুন, একটু এদিক ওদিক হয়নি, আল্লাহ পাকের নির্দেশে তাদের আজাব যখন এসেছে। সুম্মা আরসালনা রসুলানা তাত্রা, অতপর আমার রসুলগণকে আমি প্রেরণ করেছি একাদিক্রমে, একের পর এক রসুল পাঠিয়েছি। তাত্রা মানে হচ্ছে মুতাতাবিআত, বারবার করে পাঠিয়েছি। এক রসুল গিয়েছে আর এক রসুল, এক রসুল গিয়েছে আর এক রসুল, এক জাতিতে রসুল এসছে আর এক জাতিতে রসুল এসছে, আর তারপরে সেই সময়গুলিতে সারা পৃথিবীর জন্য এক রসুল না, যেমন শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মানুষের জন্য শেষ রসুল, প্রত্যেক গোত্রে, প্রত্যেক গোষ্ঠীতে, প্রত্যেক সম্প্রদায়ে আল্লাহ পাক রসুল পাঠিয়েছেন। ওয়াইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির, অন্য আরেকটি আয়াত আল্লাহ পাক ইরশাদ করেছেন, এমন কোন জাতি ছিল না যে যেই জাতিতে সতর্ককারী আসেনি। প্রত্যেক জাতিতে আল্লাহ পাক সতর্ককারী নবী রসুল পাঠিয়েছেন। আল্লাহ বলছেন অতপর আমি রসুলগণকে আমার পাঠিয়েছি তাত্রা, একের পর এক। কুল্লামা যা উম্মাতা রসুলহা, যখন যখন জাতির কাছে তাদের রসুল এসেছে, যে কোনো জাতির কাছে যখনই রসুল এসেছে, কাজ্জাবু, অধিকাংশ জাতি মিথ্যা মনে করেছে, অমান্য করেছে, অস্বীকার করেছে। অথচ রসুলগণ সবচেয়ে বেশি সত্যবাদী, রসুলগণ সবচেয়ে বেশি সৎ, আল্লাহ ভীরু, সাত বানা বাদাম বাদান। যখন যে কোনো জাতি অমান্য করেছে, অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, তখন তাদের একে অপরের সাথে লাগিয়ে দিয়েছে, একে অপরের অনুগামী বানিয়ে দিয়েছি। ফাতবান আবাদহুম বাদান মানে এক জাতিকে ধ্বংস করেছি, তারপরে আর এক জাতির কাছে রসুল এসেছে, আর এক জাতি যখন অস্বীকার করেছে, আর এক জাতিকে ধ্বংস করে ওই আগের জাতি যে ধ্বংস হয়ে গেছে জাহান্নামের ইন্ধন এসে তাদের সাথে লাগিয়ে দিয়েছে, তাদের অনুসারী বানিয়ে দিয়েছে। ওয়াজা আল্লাহম আহাদিস, আর এগুলি কি আমি, এদেরকে আমি কিসা কাহিনীতে পরিণত করেছি। আহাদিস, উহদু সতনের বহু বচন হচ্ছে আহাদিস, সাধারণ মানুষ জানে শুধু হাদিসেরই বহু বচন আহাদিস। উহদু সা বলা হয় যেমন অজুবাতুন, মানে আশ্চর্যজনক জিনিস আরবি ভাষায়, ওর বহু বচন হচ্ছে আজিব, আশ্চর্য বিষয়গুলি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব জাতিকে ধ্বংস করে তাদের অবস্থাকে কিসা কাহিনীতে পরিণত করেছে। ছোটকালে আমরা দেখতাম রাতে ছোট বাচ্চাদের ঘুম আসে না, নানি নিয়ে শুয়ে আছে, দাদি নিয়ে শুয়ে আছে, মা নিয়ে শুয়ে আছে, আর কখনকার কিসা কাহিনী শোনাচ্ছে, হয়েছে না হয়েছে আল্লাহ জানে, কিছু হয়েছে কিছু হয়নি, কিন্তু কিসা কাহিনী খুব মশহুর আছে, তাই না? তো এইরকম কিসা কাহিনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিণত করেছেন এই সব জাতিকে। কত জাতি যে আল্লাহ পাক এরকম পাঠিয়েছে, এক আদম থেকে, এক হাওয়া থেকে কত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে। একটু মানুষের দিকে নজর দিলে দেখা যায় অধিকাংশ মানুষ সুবহানাল ওই এক আদম থেকে, আর অধিকাংশ মানুষ আজকে শিরকে, কুফরিতে, পাপে, গোনাহে ডুবে রয়েছে, অবাধ্যতায় নিমজ্জিত। ফাবুদান লিকাওমিন লা ইউমিনুন, সুতরাং ধ্বংস হোক ওই জাতি যেই জাতি বিশ্বাস করে না, লা ইউমিনুন, ওই জাতির জন্য ধ্বংস, ওই জাতি আল্লাহর রহমত থেকে দূর হোক যেই জাতি লা ইউমিনুন, অবিশ্বাসী, ঈমান নিয়ে আসতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করে, সুম্মা আরসালনা মূসা ওয়া আখাহু হারুনা বিআয়াতিনা ওয়া সুলতানিন মুবিন। বহু জাতি চলে গেছে এর মাঝে, নূহ আলাইহিস সালাম আর আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়ের পরে কত জাতি জেগেছে। কোরআনে কারিমে অধিকাংশদের কিসা কাহিনী আসেনি, অল্প কিছু আম্বিয়া রাসূলগণ এবং ওই সব ধ্বংসপ্রাপ্ত জাতির ঘটনাবলী রয়েছে। তারপরে আল্লাহ পাক বলছেন যে তারপরে মূসা আলাইহিস সালামকে আর তার ভাই হারুনকে পাঠালাম নবী রাসূল করে, সুম্মা আরসালনা মূসা ওয়া আখাহু হারুন, অতঃপর আমি প্রেরণ করলাম রাসূল করে মূসাকে আর তার ভাই হারুন আলাইহিমাসসালামকে, বি আয়াতেনা ওয়া সুলতানিন মুবিন, আমার নিদর্শনাবলী নিয়ে এবং সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে, আমার আয়াত নিদর্শন সমূহ নিয়ে, মানে নিদর্শন মুজিজাত। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটি মুজিজা দিয়েছিলেন, 9টি মুজিজা দিয়েছিলেন, যা আল্লাহ পাক সূরা আরাফে উল্লেখ করেছেন, ওয়া লাকাদ আতাইনা মূসা তিসআ আয়াতিন বাইয়িনাত, সূরা ইসরাতে রয়েছে, আর ওই মুজিজাগুলি সূরা আরাফে বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত দিয়েছেন মানে মুজিজাত দিয়েছেন, ও সুলতানিন মুবিন মানে সুস্পষ্ট দলিল প্রমাণ, মানে এমন দলিল প্রমাণ আল্লাহকে জানার জন্য, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের জন্য, আল্লাহ পাকের দিন যে সত্য, মূসা আলাইহিস সালাম যে কোন মিথ্যা কথা বলছেন না, আল্লাহর পক্ষ থেকে রাসূল এসেছেন, এর জন্য স্পষ্ট দলিল প্রমাণ, যা শুনলে জানলে, মূসা আলাইহিস সালামের কথা শুনলে, তার অবস্থা দেখলেই বিশ্বাস হবে। তারপরেও ফেরাউন এবং ফেরাউনীরা, ফেরাউনের অনুসারীরা অস্বীকার করেছে, অমান্য করেছে। কার কাছে আল্লাহ পাক পাঠিয়েছেন বলছে, ইলা ফিরআউনা ওয়া মালাইহি, বিশেষ করে ফেরাউন, মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক ইসরায়েলের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, তাদের সংশোধনের জন্য, তাদের ইসলামের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন, কিন্তু বিশেষ করে এখানে নেতা আর নেতার যারা ডানে বামে চেলা তাদের কথা উল্লেখ করা হয়েছে, কারণ এরাই জাতিকে পথভ্রষ্ট করে। ধর্মীয় নেতা হোক, এরা জাতিকে পথভ্রষ্ট করে যদি তারা পথভ্রষ্ট হয়, আর রাষ্ট্রীয় নেতা যদি পথভ্রষ্ট হয়, ন্যায়পরায়ণ না হয়, সৎ না হয়, তাহলে জাতিকে গোমরা করে, জাহান্নামের দিকে ঠেলে দেয়। তো ফিরাউন ছিল ওই রকমই জালেম, গোমরা, পথভ্রষ্ট, অহংকারী। আল্লাহ পাক বলছেন যে ফিরাউনের কাছে পাঠিয়েছিলাম মূসা আর হারুনকে, ও মালাইহা আর ফিরাউনের সভা সংসদের কাছে, তার যে সদস্যরা ছিল সংসদের তাদের কাছে পাঠিয়েছিলেন, তার মন্ত্রীরা, তার ডান হাত বাম হাত ওদের কাছে পাঠিয়েছিলেন। ফাস্তাকবারু, কিন্তু এরা সকলে ফেরাউন আর ফেরাউনের এই চেলারা, চামচারা অহংকার প্রকাশ করেছিল, অহংকার করেছিল। ওয়াকানু কওমান আলিন, আর এই জাতি ফেরাউন এবং ফেরাউনের অনুসারীরা এরা বড় উদ্ধত জাতি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাকালু, এরা কি বলেছিল ফেরাউন আর ফেরাউনের অনুসারীরা, আনু আমিনু লিবাশারাইনা মিছলানা, আমরা এমন আমাদের মতোই দুইজন মানুষের প্রতি ইমান নিয়ে আসবো, বিশ্বাস করব? প্রথম কথা, এরা মানুষ, আমাদের মতোই মানুষ, মূসা আর হারুন মানুষ, মানুষ আমাদের মতোই, মানুষকে বিশ্বাস করবে যে আল্লাহর কথা বলছে, আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে ঐশী বাণী হচ্ছে, আর তারপরে আমাদের চাইতে তারা জুনিয়র, আমাদের সামনে মানুষ হলো, এরা গরিব, এরা অভাবী, এসব কথা অহংকারীরা হককে সত্যকে প্রত্যাখ্যান করার জন্য অজুহাত হিসাবে পেশ করেছে। ওয়াকাউমুহুমালানা আবেদন, অথচ এই মূসা হারুনের জাতি আমাদের দাস, আমাদের গোলামি করছে। আরে বনি ইসরায়েল আমাদের ঘরের চাকর নকর দাস দাসী, এদের মা বোনরা দাসী, এদের আত্মীয় স্বজন, এদের পুরুষরা আমাদের দাস চাকর নকর, আর এদের কথা শুনবো? লোকে কি বলবে যে দাস জাতির লোকের কথা শুনছে, ওদেরকে নেতা বানিয়ে নিয়েছে? না না, কখনো মানা যাবে না মূসা আর হারুনকে, অহংকারীদের চরিত্র। ফাকাজ্জাবুহুম, আল্লাহ বলছেন সুতরাং ফেরাউন আর ফেরাউন অনুসারীরা মূসা এবং হারুন এই উভয়কে মিথ্যা মনে করেছিল, অমান্য করেছিল। ফাকানু মিনাল মুহলাকিন, সুতরাং তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। তাফসীরকাররা লিখেছেন যে মূসা আলাইহিস সালামের জাতি এই ফেরাউনকে আর ফেরাউনের সাথে যে সব লোকেরা তাড়া করে এসেছিল মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েলদেরকে ধরার জন্য, আর সাগরে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন, এই জাতির পরে কোন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি গজব দিয়ে জমিন আযাব দিয়ে ঢালাহারে ধ্বংস করে দিয়েছে, যে পুরো সম্প্রদায়কে ধ্বংস করলেন, মানে ব্যাপক আকারে আল্লাহ পাকের আযাব আসেন। আল্লাহ পাকের আযাব এসেছে, কিন্তু ব্যক্তি পর্যায়ে এসছে, পারিবারিক আযাব এসছে, হ্যাঁ একটা গ্রামে এসছে, একটা এলাকায় এসছে, কিন্তু পুরো জাতি ধ্বংস, এইরকম করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জাতিকে ধ্বংস করেননি। যেমন আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, লুত সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, লুত আলাইহিস সালামের জাতিকে, সমুদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হয়েছে, ঢালাহারে ধ্বংস করা হয়েছে, ও জাতি শেষ, কিসসা কাহিনীতে পরিণত হয়েছে জাতির ঘটনা, জাতির অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় এসেছেন, আরব মুশরিকদেরকে ধ্বংস করা হয়েছে, কিন্তু ঢালাহারে ধ্বংস করা হয়নি, 70 জন বদরে গেল, আর তারপরে বিভিন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরাম জিহাদ ফি সাবিলিল্লাহ, আর তারপরে তারা শীর্ণত করতে বাধ্য হলো, তারপরে ছিন্ন ভিন্ন কোথায় গেল, হয় ইসলাম কবুল করলো আর না হলে কোথায় গেছে, তাদের কোনো অস্তিত্ব নেই আরব জগতে, আছে কি? আবু জাহাল আবু লাহাবের অনুসারীদের নেই, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্বংস করান তো, কিন্তু ঢালাহারে আল্লাহ পাকের আযাব চলে এসেছে মক্কার উপর, আর সবগুলি কাফেরকে ধ্বংস করে দিলেন, আল্লাহ পাকের আযাব চলে এসেছে কোন একটা এলাকার উপর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করলো, তাইকে আল্লাহ পাক ধ্বংস করলেন, আল্লাহ পাক করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়া রয়েছে কিয়ামত পর্যন্ত, এই উম্মতে যতই পাপ বেড়ে যাক না কেন, ঢালাহারে আল্লাহ ধ্বংস করবেন না। সাল তো রব্বি, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমি আমার রবের কাছে চাইলাম, আল্লাহ ইহলেকা উম্মতি বিসানাতিন আম্মা, ঢালাহারে আযাব দিয়ে, দুর্ভিক্ষ, ব্যাপক দুর্ভিক্ষ দিয়ে বা আযাব দিয়ে আল্লাহ যেন আমার উম্মতকে ধ্বংস না করে দেন। এই জন্য এত পাপ ছড়িয়ে গেছে মুসলিম সমাজে, আল্লাহ পাকের আযাব আসছে, আযাব আসছে। ডানে বামে আপনার উপরে যদি না থাকে মনে করছেন, বুঝতে পারছেন না, তখন ডানে বামে আযাব আসছে, আল্লাহ পাকের আযাব। এগুলি যত আজকে মুসলিম সবচেয়ে বেশি খুন হচ্ছে, মুসলিম সবচেয়ে বেশি নির্যাতিত, এগুলি কি আল্লাহ পাকের আযাব নাই? তো আল্লাহ পাকের বহু রকমের আযাব রয়েছে, এছাড়া ব্যক্তি জীবনে আযাব, পারিবারিক আযাব, আর্থিক আযাব, আসমানি কিছু আযাব, জমিনী আযাব, পানির প্রয়োজন পানি নেই, যখন পানির প্রয়োজন নেই পানি তাল্লা ডুবিয়ে দিলেন, যখন বড় আশা করে বসে আসে বাগানের মালিকরা যে মুকুল হয়েছে এবার আমের ফলন হবে, আল্লাহ ফাকের আযাব, কত রকমের আল্লাহ ফাকের আযাব আছে, এইরকম আযাব চলতেই আছে, কিন্তু সংশোধন করে না মানুষ। আল্লাহ ফাকের সাদ করছেন তারপর, ওয়ালাকাদ আতাইনা মূসা আল কিতাব, আর নিঃসন্দেহে আমি মূসা আলাইহিস সালামকে আল কিতাব দিয়েছিলাম তাওরাত, আল্লাহ ফাকের নাযিল কিতু কিতাব ছিল, যা ইহুদিরা বিকৃত করেছে, তাতে তাহরিফ করেছে, অর্থেরও বিকৃতি ঘটিয়েছে আর শব্দেরও বিকৃতি ঘটিয়েছে, যার ফলে তাওরাত ইঞ্জিলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভবিষ্যৎবাণী রয়েছে সেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে, অর্থের বিকৃতি বলছেন না না, এটা দিয়ে মোহাম্মদকে বোঝানো হয়নি, এটা দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়নি। এইরকমই বেদ যদি আসমানি কিতাব নয়, বেদে নরাসংসা এই শব্দটি রয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহ, মোহাম্মদ মানে অধিক প্রশংসিত, প্রশংসিত নরাসংসা মানে ওইটাই হয় সংস্কৃতে, কিন্তু না না না না ওইটা বলে মোহাম্মদকে বোঝানো হয়নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হচ্ছে অর্থের বিকৃতি ঘটানো, অর্থকে আসল অর্থকে অমান্য করা, অস্বীকার করা, যার ফলে হেদায়েত পায়নি হিন্দু সমাজ, যার ফলে হেদায়েত পায়নি ইহুদি সমাজ, খ্রিস্টান সমাজ, অথচ তাদের কিতাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করছেন যে আমি নিঃসন্দেহে মূসা আলাইহিস সালামকে দান করেছিলাম আল কিতাব তাওরাত, লাআল্লাহুম ইহতাদুন, জাতি করে মূসা আলাইহিস সালামের জাতি হেদায়েত প্রাপ্ত হয়, সঠিক পথ পায়। ওয়াজআলনা ইবনা মারইয়ামা উম্মাহু আয়াহ ওয়া আওয়াইনাহুমা ইলা রাব্বাতিন যাতি ক্বারারিন ওয়া মাঈন, এবং আমি মরিয়াম পুত্র কে ইবনা মারইয়াম, মরিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম, ওয়া উম্মাহু, ওয়া তার মা কে, মারইয়াম আলাইহিস সালাম, মরিয়াম পুত্রকে অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে, আর তার মাকে অর্থাৎ মরিয়াম আলাইহিস সালামকে আমি কি করে দিয়েছিলাম, আয়াহ নিদর্শন করেছিলাম, নিদর্শন করেছিলাম, মাও নিদর্শন, আল্লাহ পাকের কুদরত জানার উপায়, আল্লাহ পাকের অস্তিত্ব জানার উপায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে রব, তিনি যে সৃষ্টিকর্তা, তিনি বিনা কোনো মাধ্যমে বিনা কোনো সোর্সে সৃষ্টি করতে পারেন, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়াম এবং তার পুত্র ঈসার মাধ্যমে মানব জাতিকে জানিয়ে দিয়েছেন। যদি আল্লাহ পাক সাধারণ একটা নিজাম সিস্টেম করে দিয়েছেন যে স্বামী স্ত্রী মিলনে বা পুরুষ নারীর মিলনে প্রজন্ম বাড়বে, তাই না, ছেলে মেয়ে জন্মাবে, কিন্তু অনেকে বিবাহ শাদী করলো, এক নয় দুই তিন চার বিবাহ করলো, তারপর ছেলে মেয়ে হচ্ছে না, তাহলে মাধ্যম থাকা সত্ত্বেও ব্যতিক্রম ঘটছে, এতে আল্লাহ পাকের ক্ষমতা কুদরত রুবুবিয়াত প্রভুত্ব প্রমাণ হয় যে আল্লাহ যদি না দেন কোন শক্তি দিতে পারে না। ঠিক তেমনি আল্লাহ পাক মাধ্যম ছাড়া স্বামী স্ত্রী মিলন হওয়া উচিত, হ্যাঁ, বৈধ হোক আর অবৈধ হোক মিলন তো হইতে হবে পুরুষ নারীর। মারিয়াম আলাইহাস সালাম মা আছে কিন্তু বাপ নেই, আল্লাহ পাক রব্বু ঈসা আলাইহিস সালামের মতো নেক সন্তান রসুল আল্লাহ পাক এভাবে পড়াচ্ছেন, যেমন আল্লাহ পাক এই কুদরতের বহি প্রকাশ ঘটিয়েছেন আদামের মাধ্যমে আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালামের মাধ্যমে, পুরুষ নেই নারী নেই, আদাম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করে দিলেন, হ্যাঁ পুরুষ তো আছে আদাম তো আছে কিন্তু পাশাপাশি তো নারী লাগবে, নারী নেই নর আছে নারী নেই, আল্লাহ পাক হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করে দিলেন। আর আরেকটা বাদ থাকলো কি, হ্যাঁ নারী আছে কিন্তু নর নেই, মারিয়াম আছেন কিন্তু তার স্বামী নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিলেন। এই দিয়ে আল্লাহ পাক তার নিদর্শন আয়াহ দেখিয়ে দিলেন, হ্যাঁ যে আমি বিনা কোনো মাধ্যমে বিনা কোনো উপায়ে যদি ইচ্ছা করি যেমন ভাবে ইচ্ছা করি সৃষ্টি করতে পারি, মাটিকে যদি আল্লাহ হুকুম করেন কোনো কিছু কোনো পুরুষ নারীর প্রয়োজন না, মাটিকে আল্লাহ হুকুম করেন মাটি থেকে মানুষ তৈরি হইতে থাকো, একসাথে এতগুলি মানুষ তৈরি হয়ে যাও, আল্লাহর জন্য কোনো মুশকিল আছে, কোনো মুশকিল নেই, কোন আল্লাহ বলবেন কোন হও কোন তা হয়ে পড়বে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে মারিয়াম পুত্র ঈসাকে আর তার মাকে মারিয়াম আলাইহিমাস সালামকে আমি আমার নিদর্শন বানিয়েছি, আয়াত আয়াত বলা হয়, এর আগে অনেকবারই বলেছি যারা নিয়মিত আমার তাফসিরে আসছেন, আয়াত দুই রকম তাই না, একরকম আয়াত হচ্ছে সৃষ্টিগত নিদর্শন, আয়াত মানে নিদর্শন, সৃষ্টিগত নিদর্শন, আয়াতুন কৌনি, আল্লাহ পাকের সৃষ্টিতে আয়াত রয়েছে সৃষ্টিগত নিদর্শন, মানে আল্লাহ পাক রব্বুর যা সৃষ্টি করেছেন তাতে আল্লাহকে চেনার উপায় রয়েছে, আপনার বডি তো আল্লাহকে চেনার উপায় রয়েছে, আপনার সামনে যা কিছু আল্লাহ পাক রেখেছেন গাছপালায় হোক আর পশু পাখি হোক আর সাগর মহাসাগর হোক আকাশ হোক আর জমিন হোক সব কিছুতে আল্লাহকে চেনার উপায় রয়েছে, এর নাম হচ্ছে আয়া, জমিন হচ্ছে আয়া, আসমান হচ্ছে আয়া, আপনার শরীর হচ্ছে আয়া, আল্লাহ পাক রব্বুর সব কিছুতে আল্লাহকে চেনার উপায় আয়াত নিদর্শন রেখেছেন। আর দ্বিতীয় আয়াত হচ্ছে আয়াতুন শারঈয়্যা, হ্যাঁ বিধানগত নিদর্শন, বিধানগত নিদর্শন হচ্ছে কোরআনে কারীমের আয়াত, হাদিসের বিধানাবলী, হাদিস দ্বারা যা প্রমাণিত, ওহি দ্বারা যা ওহির আয়াত, ওহির আয়াতের মাধ্যমে আল্লাহকে চেনার উপায় রয়েছে, কেউ হয়তো আসমান জমিন দেখে আল্লাহ সম্পর্কে কিছু বুঝতে পারল না, ওর মোটা খাই মোটা বুঝে অত দূর পর্যন্ত ব্রেন গেল না, অথচ ক্ষুদ্র একটা এই বোতলটা এমনিতে তৈরি হয়েছে না, কোথাও তৈরি হয়েছে, কেউ তৈরি করেছে, কোন ফ্যাক্টরি তৈরি হয়েছে, এটা বুঝতে পারছে। কিন্তু এই বিশাল আসমান জমিনের একটা রব আছেন, এই কথা এতদূর পর্যন্ত চিন্তা করার সময় নেই, মোটা খাই মোটা বুঝে। কিন্তু হয়তো কোরআনের একটা আয়াত শুনে, একটা আয়াতের তাফসীর শুনে, রাসূলুল্লাহ একটা হাদিস শুনে হিদায়াত পেয়ে গেল। তো আয়াতের মাধ্যমে আল্লাহকে চেনা যায়, সে সৃষ্টিগত আয়াত হোক, আয়াতে কৌনিয়া হোক, আর শরীয়তগত বিধানগত আয়াত হোক, আয়াতে শরিয়া হোক। আল্লাহ পাক সৃষ্টিগত আয়াত নিদর্শন বানিয়েছেন ঈসা আলাইহিস সালামকে এবং তার মাকে। ওয়া আওয়াইনাহুমা ইলা রাবওয়া, আর আমি এই উভয়কে আশ্রয় দিয়েছিলাম, মরিয়ামকে এবং তার পুত্র ঈসাকে আশ্রয় দিয়ে রাবওয়াতিন, এক উচ্চ স্থানে। রাবওয়া বলা হয় উচ্চ স্থানকে, কোন উঁচু জায়গা কে বলা হয় রাবওয়া, যাতে কারার, যা ছিল নিরাপদ, নিরাপদ উচ্চ স্থানে। ওয়া মাইন, এবং যা ছিল ঝর্ণা বিশিষ্ট, এমন এক জায়গায় মারিয়াম আলাইহা সালাম এবং তার পুত্র ঈসা আশ্রয় নিলেন এসে, যেখানে কি ছিল, যেটা ছিল নিরাপদ স্থান। কারণ মানুষ কোথাও বসবাসের জন্য নিরাপত্তা চায়, আপনি যে কোনো জায়গায় ঘর বাঁধেন, বাড়ি করেন, বসবাস শুরু করেন, তার আগে দেখবেন যে এখানে সেফটি আছে কিনা, তাই না? এখানে আমি আমার ছেলে মেয়ে নিয়ে নিরাপদ থাকতে পারবো কি পারবো না রে, এখানে অবস্থা খারাপ, চোর ডাকাতের বাস, সন্ত্রাসীদের বাস, ফণীদের বাস, এখানে বসবাস করলে মুশকিল হয়ে যাবে, কখনো বাড়ি বাঁধবেন না, এই মূর্খামি করবেন না। আল্লাহ পাক রব্বুনা যা তো করার বলেছেন ওই জায়গায়। তারপরে উঁচু স্থান, উঁচু স্থানে রব্বার তাফসির করতে গিয়ে আরো অনেক কথাই তাফসির করা বলেছেন, বলছে ওই জায়গাতে শাকসবজির ব্যবস্থা ছিল, ফলমূল গাছপালা ছিল, গাছপালা একেবারে নিচু যদি হয়, জলাশয় হয়, তাহলে পানিতেই ডুবে থাকে, এরকম জায়গা ছিল না। তারপর আমাদের কাছে ভিটে মাটি, ভিটে মাটি এমনি জমিন থেকে উঁচা হয় না, বসবাসযোগ্য তাহলে এলাকা ছিল, সেখানে আমি আশ্রয় দিয়েছিলাম মারিয়াম এবং তার পুত্র ঈসা আলাইহিসসালামকে। তার নিরাপত্তা আছে, বসবাসযোগ্য উঁচু জায়গা, আর তারপরে সেখানে ফসল পানি খাদ্যের ব্যবস্থা রয়েছে, আর খাওয়ার সাথে সাথে পানির প্রয়োজন, যে আল্লাহ বলছেন মাইন, আর ঝর্ণাও ছিল পাশে, এমন উঁচু জায়গা না যে পানি পাওয়া যায় না, এইরকম নাই, বরং মাইন, সেখানে ঝর্ণারও ব্যবস্থা ছিল। এই জায়গা কোন জায়গা, এই সম্পর্কে তার সিরকারদের কয়েকটি মত রয়েছে। একদল বলেছেন যে সেটা হচ্ছে দামেস্ক, দামেস্কে আল্লাহ পাক তাদেরকে বসবাস করিয়েছিলেন। কেউ বলছেন সেটা ছিল প্যালেস্টাইনের রামাল্লা, আর এক দল বলছেন যে সেটা ছিল ওই সময়ের কথা, ওই সময়ের ইঙ্গিত করা হয়েছে যখন ঈসা আলাইহিসসালাম ভূমিষ্ঠ হচ্ছিলেন। ঈসা আলাইহিসসালাম যখন ভূমিষ্ঠ হলেন সেই সময় মারিয়াম আলাইহিসসালাম কোথায় এসেছিলেন, সূরা মারিয়ামের তাফসীর এর আগে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, বলতে পারেন, আল্লাহ পাক বললেন যে ঠিক তোমার ওপরে কি আছে, খেজুর গাছ আছে, হুজি এলেক বেজিজ ইন নাখলা, খেজুর গাছ, তাহলে খাবার ব্যবস্থা আছে। হ্যাঁ, আর আল্লাহ পাক ঝর্ণার কাজ আল্লাহ রব্বকে তাহাতাকে সারিয়া, একটু নিচের দিকে দেখো, তোমার যত ঝর্ণারও ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে। হ্যাঁ, ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, সুতরাং মারিয়াম তুমি পানাহার করো, খাও, খেজুর খাও, ওয়াশরাবি, আর এই ঝর্ণা থেকে পানি পান করো, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন পানি। হ্যাঁ, ওয়াকাররি আইনা, আর শিশু দেখে চক্ষু শীতল করো, চোখ ঠান্ডা করো, আর কোনো চিন্তা করিও না। কেউ যদি কিছু বলে তোমাকে, যে কি কাজ করেছো তুমি, এ কোন অপকর্ম করেছো, কোথা থেকে শিশু তুমি নিয়ে আসলে, এই তো যার ওই সন্তান, তাহলে বলো ইন্নি নাজারতু লি রহমানি সামা ফালা নুকাল্লিমা আল-ইয়াউমা ইনসিয়া, আমি আল্লাহর উদ্দেশ্যে, রহমানের উদ্দেশ্যে সে আমি রোজার মান্যত করেছি, সুতরাং এই রোজায় আমি কথা পর্যন্ত বলবো না। বা সেই যুগে রোজাই আরো কঠোরতা ছিল, যে রোজায় পানাহারও ত্যাগ করতে হবে আর কথা বলাও ত্যাগ করতে, নীরব থাকতে হবে সারাদিন ধরে। এই রোজা যদি আল্লাহ আমাদের ফরজ করে দিন, তার কি অবস্থা হইত? হ্যাঁ, সুবহানাল্লাহ, বাড়িতে থাকা মুশকিল, কখন অনিচ্ছাকৃত বিবির সাথে কথা হয়ে যায়, হ্যাঁ, অনিচ্ছাকৃত ছেলে মেয়েদের সাথে কথা হয়ে যেতে পারে, বাচ্চাদেরকে রাত্রে যখন ঘুম দেন তখন বারবার করে চুপ আছে, এই চুপ কর, আর কথা বলবে না, দেবো মার, কিন্তু তারপরে দেখেন এক দুই মিনিট পরে আবার একবার কথা বলে বসে আছে। অথবা আপনি বলছেন যাই তোমরা কথা বলবে না, আমিও কথা বলবো না, আপনি আরেকবার কথা বলে বসে আছে, তাই না, হচ্ছে না, সামলাতে পারছেন না, তাই এই রোজা কত কঠিন রোজা ছিল। আর এই সারা ইঙ্গিত করো যে তোমার বাচ্চার দিকের সাথে কথা বল, তোমরা যদি সন্দেহ করো আমার সম্পর্কে, আমার চরিত্র সম্পর্কে, তাহলে এই শিশুর সাথে কথা বল। যাই হোক, ও কিসা ঘটনা তাফসীরে সূরা মারইয়ামে রয়েছে, যারা অতিরিক্ত জানতে চান সেখানে জেনে নেবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় যে তুমি যাও, হ্যাঁ লোক সমাজে থাকলে সমালোচনা বেশি হবে, যাও খেজুর গাছের তলায়, ছেলে ভূমিষ্ঠ হইল, আর ওখানে পানির ব্যবস্থা আছে, খেজুর আছে, আর এই সময় খেজুর অত্যন্ত শক্তিশালী, প্রসূতির সময় ছেলে মেয়ে ভূমিষ্ঠ হওয়ার সময় খেজুর অত্যন্ত শক্তিশালী, আল্লাহ পাকের বড় হিকমত রয়েছে, তার জন্য আল্লাহ পাক খেজুর ব্যবস্থা করে দিচ্ছে। এইদিকে ইঙ্গিত করা হয়েছে আল্লাহ আলাম মহান আল্লাহ, আর সেটা ছিল বাইতুল মুকাদ্দাস। তাহলে তৃতীয় বক্তব্য হচ্ছে এই জায়গা যে উঁচু স্থান মানে বাইতুল মুকাদ্দাসকে বোঝানো হয়েছে, যেটা প্যালেস্টাইনে, আর তৃতীয় পবিত্র মসজিদ সেখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে সমস্ত রাসূলগণকে নবীগণকে যে নেক আমলের কথা বলেছেন, নির্দেশ দিয়েছেন, আর হালাল খেতে বলেছেন, এই বিষয়টি উল্লেখ করেছেন। এই নির্দেশ যেমন আল্লাহ পাক আম্বিয়া রসূলগণকে দিয়েছেন, তেমন জনসাধারণকেও দিয়েছেন, প্রত্যেক মানুষকে দিয়েছেন, মুমিনদেরকেও দিয়েছেন, তোমরা হালাল খাও। ইয়া আইয়ুহার রসূল, হে রসূলগণ, কুলু মিনাত তাইয়িবাত, তোমরা পাক পবিত্র ভক্ষণ করো, পাক পবিত্র মানে হালাল খাও, হারাম খেও না। হারাম হচ্ছে দুই রকম, এক রকম হারাম যে সেগুলি আসলে আল্লাহ পাক হারাম করেছেন, ওই জিনিসগুলি হারাম, যেমন মদ আসলে হারাম, তাই না, ওগুলো আল্লাহ হারাম করেছেন। আর এই রকমই এটা পানি, হালাল না হারাম, কিন্তু পানিটা যদি চুরি করা হয়, আসলে পানিটা হারাম ছিল না, কিন্তু বহিরাগত কারণে সেটা হারাম হয়ে গেল। হ্যাঁ, টাকা পয়সা রিয়াল কি হারাম, কিন্তু চুরি করা তাহলে হারাম, হারাম রিজিক। হ্যাঁ, সুদের টাকা, সুদের মাধ্যমে যে টাকা আছে, ঘুষের মাধ্যমে যে টাকা আছে, ঘুষের মাধ্যমে কার আছে, আজকাল ভিলা ঘুষ দেওয়া হচ্ছে, বড় বড় ভিলা তৈরি করে বড় বড় অফিসারদেরকে, তারপরে কার চাবি ধরিয়ে দেওয়া হচ্ছে, যাতে বুঝতেই দেওয়া পারে যে কি কি দিল না দিল ঘুষ। তাহলে গাড়িটা তো হারাম না ব্যবহার করা, তাই না, হ্যাঁ বাড়িটা ব্যবহার করা তো হারাম নয়, কিন্তু যেহেতু ঘুষের, হ্যাঁ সেজন্য হারাম হয়ে গেল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবগুলিকে খাবায়েস বলেছেন, মদ হচ্ছে খাবায়েস, হ্যাঁ শুকুর হচ্ছে খাবায়েস, কুকুর হচ্ছে খাবায়েস, বিড়াল হচ্ছে খাবায়েস, হ্যাঁ কীট পতঙ্গ খাওয়া হচ্ছে খাবায়েস, এগুলি তাইয়েবাত নাই, এইরকমই বিড়ি সিগারেট তামাক জাতীয় জিনিস হচ্ছে খাবায়েস, এগুলি খাবায়েস, খাবায়েস আল্লাহ পাক হারাম করেছেন। আল্লাহ পাক আম্বিয়া রসূলগণকে এই জন্য পাঠিয়েছেন যে তারা যুগে যুগে খাবায়েস নোংরা বস্তুকে তারা হারাম ঘোষণা করে, সমস্ত নবীরা কখনো নোংরা বস্তুকে তারা হালাল করেন নাই। আর খাবায়েস আপনার বহিরাগত কারণে আপনার পোশাক পরিচ্ছদ হারাম হয়ে যেতে পারে, কাপড় আসলে হচ্ছে হালাল, কিন্তু কাপড়টা যেহেতু হারাম পোশাক সেজন্য এটা হারাম পোশাক পরে আছেন আপনি, খাবায়েস। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, হে রসুলগণ, কুলু মিনাত তাইয়িবাত, তোমরা হালাল পাক পবিত্র ভক্ষণ করো, খাও আহার করো, ওয়ামালু সালেহান, আর সৎকর্ম করো, নেক আমল করো। তাহলে বোঝা গেল দুটো কথা পাশাপাশি আল্লাহ বর্ণনা করেছেন, এর হিকমত রয়েছে যে হালাল খেলে নেক আমল কাজে আসবে, হালাল যদি খাও তাইয়িবাত পাক পবিত্র খাও তাহলে নেক আমল করে কাজে আসবে, দোয়া কবুল হবে, আর যদি হারাম খাও, হারামের সংমিশ্রণ থাকে, তাহলে দোয়া কবুল হবে না, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে। ইবাদত আপনার ফরজ অজর যদি আদায় হয়ে যায়, হয়তো হারাম খাচ্ছেন আর নামাজ পড়ছেন, তো নামাজের ফরজটা আদায় হয়ে যাবে, কিন্তু নামাজের যে ফলাফল রেজাল্ট হওয়া উচিত সেই রেজাল্ট আপনার জীবনে পাওয়া যাবে না। নামাজ আপনাকে অশ্লীলতা থেকে, অন্যায় কাজ থেকে বিরত রাখবে, পাপ থেকে বিরত রাখবে না, আপনার হারাম খাওয়ার কারণে আপনার নামাজ দিয়ে রেজাল্ট হয় না, অশ্লীলতার জীবনযাপন, পাপের জীবনযাপন, অসৎ জীবনযাপন, হারাম খাওয়ার জীবনযাপন চলতেই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল করতে বলেছেন হালাল খেয়ে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস রয়েছে যাতে আমাদের জন্য সতর্কবাণী রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুমা লাহমিন নাবাতা মিনাস সুহুত, যে কোনো গোশত যা হারাম খেয়ে তৈরি হয়েছে, ঘুষ ঘুষের পয়সা খেয়ে তৈরি হয়েছে, সুদ খেয়ে তৈরি হয়েছে, মদ খেয়ে তৈরি হয়েছে, সোরের গোস্ত খেয়ে তৈরি হয়েছে, কুকুর শৃগাল খেয়ে তৈরি হয়েছে, চুরি ডাকাতি করা পয়সা খেয়ে তৈরি হয়েছে, নবাতামিনাস্তুত হারাম খেয়ে যা তৈরি হয়েছে, বাতিল পন্থায় উপার্জন করে, সিরকি বিদাতির তরিকায় উপার্জন করে খেয়ে, হ্যাঁ ওগুলোকে কেউ বলে না সে যেন এইটা ওতে সামিল করেন। হ্যাঁ হারাম হারাম খাওয়া মানে সুদ আর ঘুষ এটা তো সবাই বলে, কিন্তু কবর মাজার দ্বারা যে ইনকাম হচ্ছে ওইটা কি? হ্যাঁ মিলাদ করে যে ইনকাম হচ্ছে ওইটা কি? বিদাত করে যে আয় উপার্জন হচ্ছে ওইটা কি? তাবিজ বিক্রি করে যে আয় উপার্জন হচ্ছে সেটা কি তাইয়েবাত না খাবায়েশ? খাবায়েশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেটা হচ্ছে সহজ। আইয়ুমা লাহমিন, যে কোনো গোস্ত নাবাতা যদি উদ্গত হয় জন্মায় মিনাসোহ হারাম খেয়ে, ফান্নার আওলা বিহি, তাহলে জাহান্নামের আগুন তার বেশি অধিকার রাখে, হক রাখে, জাহান্নাম বেশি দাবিদার হবে, জান্নাত দাবিদার হইতে পারবে না। আল্লাহ পাক আমাদের যেন হেফাজত করেন, হারাম রিজিকের রাস্তা থেকে আল্লাহ পাক যেন দূরে রাখেন, হালাল রিজিক আল্লাহ পাক যেন আমাদের বরকত দান করেন। ইন্নি বিমা তাআমালুন আলিম, আল্লাহ পাক বলছেন শোনো তোমরা যা কিছু করো আমি সম্যজ্ঞানী সব জানি, সুতরাং কি খাচ্ছ আর কেমন আমল করছো, কি ধরনের আমল, সুন্নাত ভিত্তিক ইখলাসের সাথে, দুটো শর্ত হচ্ছে আমল কবুল হওয়ার জন্য, আর আমল হালাল খেয়ে করছো, তাইয়েবাত খেয়ে না খাবায়েস নোংরা খেয়ে হারাম খেয়ে বিড়ি সিগারেটের গন্ধ নিয়ে মসজিদে চলে এসে নামাজ পড়তে, আর কত লোককে যে কষ্ট দিচ্ছেন আর এই হারাম খাচ্ছেন, খাবায়েস খেয়ে কি করে আপনি মসজিদ আসছেন, একটু চিন্তা লাগে না? খাবায়েস খাচ্ছেন আপনি হজে ওমরায় গিয়ে রাস্তাতে হেরামের অবস্থায় মেনায় আরফায়, একটু চিন্তা করা উচিত এই মুসলিমকে। ইন্নি বিমা তাআমালুন আলিম, তোমরা যা কিছু করো সে সম্পর্কে আমি সম্যজ্ঞানী সব জানি। আল্লাহ ফাকর রব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে সহিহ মুসলিমে এই মর্মে একটা হাদিস রয়েছে, এই মর্মে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পাক পাক পবিত্র, সুতরাং পাক পবিত্র বস্তু ছাড়া আর কিছু গ্রহণ করেন না, কবুল করেন না, পাক না খেয়ে না পাক খাবে, নোংরা খাবে, হারাম জিনিস খাবে, আল্লাহ পাক কবুল করবেন না। ওয়া ইন্নাল্লাহ আমার আল মুমিনিন, আর আল্লাহ পাক মুমিনদেরকে ওই নির্দেশ দিয়েছেন, বেমার আমার বেহিল মুরসালিন, যা রসুলদেরকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ পাকের বিধানে কোনো তারতম্য নেই, যে রসুলদের জন্য সব ছাড় রয়েছে যা ইচ্ছা তাই করো, অথবা পীরদের জন্য সব ছাড় রয়েছে, নামাজ পড়ুক আর নাই পড়ুক, আর পীরেরা যদি আপনার শরীয়তের বাহ্যিক উল্টাও করে তবু আপত্তি করবে না, এই শিক্ষা কি ইসলাম দিয়েছে? এই শিক্ষা ইসলাম দিয়েছে না? সকলের জন্য বিধানে এক। হ্যাঁ আরে ভাই, যে না আপনার জন্য আরাম, মদ হারাম, বেইমানি হারাম, আপনার পীরের জন্য হারাম, নবীর জন্য হারাম, রসুলের জন্য হারাম, সকলের জন্য হারাম, সকলের জন্য একই বিধান রয়েছে, এই হাদিস কি প্রমাণ করে না? হ্যাঁ, তারপরে কি করে হকানি পীরের দাবিদার আর বলছে যে দেখেন আপনার পীর সাহেব যদি বলে যাই নামাজকে মদে ডুবিয়ে নামাজ পড়ো, নাপাক মনে করবেন না, হ্যাঁ নাজাইজ মনে করবেন না, আপনি আপত্তি করবেন না, আপনি চোখ বন্ধ করে করেন, কারণ পীর সাহেব এমন নজরে দেখছে, দৃষ্টি দেখছে যেটা আপনার নেই। নাউজুবিল্লাহ, কি শিখায়, কি কুফরি শিখায়, কি ইসলাম বিরোধী কথা শিখায়, আর দাবিদার হকানি হওয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আল্লাহ পাক পাক পবিত্র, আর আল্লাহ পাক পবিত্র ছাড়া আর কিছু কবুল করেন না, আর মুমিনদেরকে ওই নির্দেশই দিয়েছেন যে নির্দেশ দিয়েছেন মুরসালিনদেরকে, রাসূলগণকে। ফাকালা, তাই আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তাআমালুন আলিম ওয়া কালা, এটা ছিল রাসূলদেরকে অ্যাড্রেস সম্বোধন। ওয়া কালা, আর আল্লাহ পাক মুমিনদেরকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার লোকেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা ভক্ষণ করো, আহার করো, যে রিজিক তোমাদেরকে দিয়েছি তা থেকে যেগুলি তৈয়বাত পাক পবিত্র হালাল, যেগুলি বৈধ সেগুলি খাও, অশকুরুলিল্লাহ, আর তারপরে আল্লাহ পাকের কি করো, শুকরিয়া আদায় করো। রাসূলদের ক্ষেত্রে বলা হয়েছে আমাল সান নেক আমল করো, আর মুমিনদেরকে আল্লাহ কি বলছেন, হালাল খেয়ে পাক পবিত্র খেয়ে শুকরিয়া আদায় করো। তার মানে শুকরিয়া মানে শুধু মৌখিক শুকরিয়া নয়, তার মানে ইমান, তার মানে নেক আমল, তার মানে হচ্ছে নামাজ পড়া, পাঁচ ওয়াক্ত নামাজ, আল্লাহ রুজি খান আর নামাজ পড়েন না, আল্লাহ রুজি খান আর কবর মাজারে ধর্ণা দেন, আল্লাহ পাকে রুজি খান আর দেব দেবীর কাছে ধর্ণা দেন, আল্লাহ পাকে রুজি খান আর আস্থা ভরসা করেন আপনি তাবিজ তোমার উপরে, বালার উপর, তাহলে কোথায় আপনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন, যে আল্লাহ পাক দান করছেন তার ইবাদত বন্দি করতে হবে, এর নাম হচ্ছে শুকরিয়া। তার বিধান জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে, সার্বিক ক্ষেত্রে আল্লাহর দিনকে মেনে চলতে হবে, তাহলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় হবে। বরং এই হাদিসে তো দুটো আয়াতের কথা বলা হয়েছে, আর একটি আয়াত রয়েছে যারা হাফেজ মনে আছে, আল্লাহ পাক সমস্ত মানব জাতিকে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব সকল, আল্লাহ কাফের মুশরিককে নাস্তিক সকল মানুষকে আল্লাহ পাক সম্বোধন করে বলছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু মিম্মা ফিল আরদি, পৃথিবীতে যা আছে তা থেকে সবগুলি খেয়েও না, আর এই গরুও খাচ্ছ, খাসিও খাচ্ছ, আর শুকুরও খাচ্ছ, পানিও খাচ্ছ, জুসও খাচ্ছ, আর মদও খাচ্ছ, এই কাজ করিও না। মিম্মা ফিল আর পৃথিবীতে যা কিছু আছে তা থেকে কি খাও, হালালান তাইয়্যিবা, হালাল খাও, পাক পবিত্র খাও। সুবহানাল্লাহ, চিন্তা করতে পেরেছেন যে হালাল রুজির কত গুরুত্ব, যা আল্লাহ পাক রসুলদেরকে সম্বোধন করছেন, মমিনদেরকে আলাদা করে সম্বোধন করছেন, আবার সমস্ত মানুষকে আল্লাহ আলাদা করে সম্বোধন করছেন। কোরআনে কেরিমের আয়াত, আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন মানব জাতি সম্পর্কে, যে মানব জাতি আসলে একটি জাতি ছিল, এত বিভেদ, আজ এত বিভক্তি, আর এত দল উপদল কিছু ছিল না, না রাজনৈতিক দল, না ধর্মীয় দল, না তরিকত মারফাতের দল, না মজহাবের দল, হ্যাঁ কোনো দল ছিল না। মানব জাতিকে আল্লাহ পাক এক উম্মত করে, একটি জাতি করে সৃষ্টি করেছে, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, আর নিঃসন্দেহে এই হচ্ছে উম্মাতুকুম, তোমাদের জাতি উম্মাত, মানব জাতি, উম্মাতান ওয়াহিদা, একটি উম্মত, একটি জাতি, সমস্ত মানুষ হচ্ছে একটি জাতি, একটি জাতি, একটি জাতি কিসের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে, আল্লাহর একত্রের ভিত্তিতে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালামের কাছাকাছি সময় পর্যন্ত দীর্ঘ যুগ চলে গেছে, সমস্ত মানুষ তাওহীদের উপর ছিল, আল্লাহর একত্র, একটি জাতি ছিল, দুই জাতিতে ভাগ হয়নি, দুই জাতিতে ভাগ হয়নি। নূহ আলাইহিস সালামের যুগে প্রথম মানুষ দুই জাতিতে ভাগ হচ্ছে, হ্যাঁ, কাফের আর মুশরিক, কাফের মুশরিক আর মমিন, মমিন আর কাফের বা মুশরিক, এই দুই ভাগে ভাগ হচ্ছে। দেখেন প্রথম, তাহলে বিভাজন, প্রথম বিভক্তি আকীদা বিশ্বাসের ভিত্তিতে, বিশ্বাস সেতের ভিত্তিতে, এই জন্য আকীদার বিশ্বাসের ঐক্য সবচেয়ে বড় ঐক্য, আর বিশ্বাসের শত্রুতা সবচেয়ে বড় শত্রুতা, আকীদা আমলের বিশ্বাসের বন্ধুত্ব সবচেয়ে বড় বন্ধুত্ব, এই রিলেশন, এই সম্পর্ক সবচেয়ে মজবুত সম্পর্ক, এই সম্পর্ক কেউ ছিন্ন ভিন্ন করতে পারে না, যতক্ষণ পর্যন্ত তাওহীদ আছে, সহি আকীদা আছে, সহি রাস্তার উপর, সিরাতে মুস্তাকিমের উপর মানুষ আছে। আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে এই হচ্ছে উম্মাতুকুম, তোমাদের জাতি, মানব জাতি, উম্মাতান ওয়াহিদা, একটি উম্মাত যা তাওহীদের উপর প্রতিষ্ঠিত, ওয়া আনা রব্বুকুম, আর শোনো আমি হচ্ছি তোমাদের সকলের রব, সকলের প্রতিপালক। আল্লাহ পাক সকলকে খেতে দিচ্ছেন, সকলকে সৃষ্টি করেছেন, সকলকে আল্লাহ শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ দিচ্ছেন, সকলকে আল্লাহ হায়াত দিয়েছেন, আর মওত দেবেন একমাত্র তিনি, সকলের উত্থান পতন, ভালো মন্দ, সুস্থতা অসুস্থতা সবকিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়ানা রব্বুক, আমি তোমাদের রব, রুবুবিয়াত মানে আল্লাহ পাকের কাজ, যে আল্লাহ পাক এক ও একক, আল্লাহর সাথে কোনো শরীক নেই। ফাত্তাকুন, সুতরাং তোমরা আমাকেই ভয় করো, ফাত্তাকুন, আমাকে ভয় করো, আমার দিন মেনে চলো। ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবরা, কিন্তু মানব জাতি তাদের ধর্মীয় বিষয় কি, আমরাহুম তাদের কাজ কি, মানে ধর্মীয় কাজ কি, তাদের মাঝে টুকরো টুকরো করে বিভক্ত হয়ে গেল, তাকাত্তাউ মানে বিভক্ত হয়ে গেল, আয়তন মানে একটা পার্স টুকরো, তো তাকাত্তাউ মানে তারা টুকরো টুকরো হয়ে গেল, বিভক্ত হয়ে গেল, আর যুবরান, যুবরান মানে হচ্ছে, ওটার মানে হচ্ছে টুকরো হয়ে যাওয়া, তার মানে ছিন্ন ভিন্ন হয়ে তারা কি হয়ে গেল, তাদের মাঝে তাদের বিষয়কে, মানে তাদের দিনের বিষয়কে, তাওহীদের বিষয়কে বিভক্ত করে ফেলল, বিভিন্ন জাতিতে পরিণত হইল, প্রথম কাফের মুশরিক একটা দল, আর মমিন, মমিন সকলে ছিল, মমিন মুসলিম ছিল, সবাই আত্মসমর্পণকারী ছিল, অবাধ্য হইল, কাফের হইল, হ্যাঁ, মুয়াহিদ ছিল, একত্র প্রতিষ্ঠাকারী ছিল, মুশরিক বহুত্ববাদী হইল, আর তারপরে শিরকের বহু ধরন, বহু প্রকরণ, আর বহু পন্থা তৈরি হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির স্বভাব সম্পর্কে বলছেন যে যারাই এইরকম ছিন্ন ভিন্ন হয়েছে, বিভক্ত হয়েছে, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটি দল, হিজ মানে হচ্ছে দল, প্রত্যেকটি দল বিমা লাদাইহিম যা তাদের কাছে রয়েছে মতাদর্শ তা নিয়ে ফারিহুন আনন্দিত রয়েছে, উল্লাসিত রয়েছে, খুব আমোদ ফুর্তিতে আছে। প্রত্যেকটি জাতি, যে কোনো জাতিকে আপনি জিজ্ঞাসা করেন যে তুমি তোমার ধর্মের উপর তোমার চেতনা কি, তোমার মনোভাব কি, বলছে আমি ঠিক পথে আছি, আমরাই ঠিক করছি। মুসলিম ফিরকাগুলিকে দল উপদলকে যে কোনো জাতিকে জিজ্ঞাসা করে শিরক বিদাতে ডুবে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে আসা বিধান কোরআন হাদিসের সাথে দূরের সম্পর্ক নাই, অনেক দূরে চলে গেছে। তারপরে জিজ্ঞাসা করেন যে একটু চিন্তা করে বলেন তো হকের পথে কি আছে, বলছে আমরাই হকের পথে আছি। সবাই নিজ নিজ মতাদর্শ নিয়ে উল্লাসিত, ফারিহুন, যেই আনন্দকে আল্লাহ পাক পছন্দ করেন না। বাতিলের উপর আনন্দিত হওয়া, হকের উপর, সত্যের উপর নয়, সহি আকিদার উপর নয়, আল্লাহ পাকের তৌহিদের উপর নয়, রাসূলের অনুসরণের উপর নয়, বরং কুপ্রবৃত্তির অনুসরণ আর বাপদাদার দোহাই পাড়া, আর এতদিন ধরে আমরা করে আসছি আমরা মেজরিটি, এইসবের দোহাই দেওয়া, মেজরিটি দোহাই দেওয়া, এগুলিকে আল্লাহ পাক কখনো পছন্দ করেন না, এগুলিকে স্বীকৃতি আল্লাহ পাক দেন না। ফাজার হুম ফি গামরাতিহিম হাত্তাহিন, আল্লাহ পাক বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সুতরাং হে নবী তুমি তাদেরকে ছেড়ে দাও, যার মানে ছেড়ে দাও, ওয়াজারা এজারো থেকে, ফি গামরাতিহিম তাদের অজ্ঞানতায়, গামরা মানে হচ্ছে অজ্ঞানতা, জাহালাত, উদাসীনতায় ছেড়ে দাও, হাত্তাহীন কিছু কাল পর্যন্ত, কিছু সময় আল্লাহ পাক, আল্লাহ পাক রহম করেন, যে কোন অবাধ্য জাতিকে আল্লাহ পাক কিছুদিন সময় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরব মুশরিকদেরকে মক্কায় 13 বছর আর বদর দ্বিতীয় হিজরিতে 15 বছর সময় দিয়েছেন, তাই না, 15 বছর সময় দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। হাত্তাহীন কিছু কাল পর্যন্ত তাদের ছেড়ে দাও, আয়াহসাবুন তাদের কি ধারণা যে কোনো কাফের সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি জামানার হোক আর এই 1400 বছর ইতিহাসের হোক আর কিয়ামত পর্যন্ত যত অবাধ্যরা আসবে, কাফের মুশরিক আসবে, আল্লাহ দ্রোহীরা আসবে, সকল সম্পর্কে আল্লাহ, আয়াহসাবুন তারা কি এই ধারণা করে, আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন, যে আমি তাদেরকে যে সাহায্য করেছি ধন সম্পদ এবং সন্তানাদির প্রাচুর্য দিয়ে, ধন সম্পদ যে দিয়েছি আর সন্তানাদি দিয়েছি, এই দিয়ে যে আমি সাহায্য করেছি তাদেরকে, হ্যাঁ সুখী করেছি, এটাতে কি তারা প্রতারিত হয়ে রয়েছে, ধোকা খেয়ে আছে, নসারে ওলাহম ফিল খাইরা, তাদের জন্য আমি কল্যাণ সমূহকে ত্বরান্বিত করেছি, আমি কি তাদের জন্য কল্যাণ ত্বরান্বিত করতে যে তাদেরকে কল্যাণ দিয়েছি, না বাল্লায়া সরুন, বরং এরা নির্বোধ, বুঝে না, এদের পরীক্ষা, এদের পরীক্ষা, এদের দাপট প্রভাব পরীক্ষা, এদের ক্ষমতা পরীক্ষা, এদের ধন সম্পদ পরীক্ষা, এদের জনবল পরীক্ষা, পরীক্ষা এগুলি। তাহলে কারো যদি ছেলে মেয়ে বেশি হয়, আজকাল তো ছেলে মেয়ে বেশি হওয়াকে আবার নিয়ামত মনে করছে না, মুসিবত মনে করছে, কেমন প্রকৃতি, নেচার বিকৃত হয়েছে, কাফেরদের তো হয়েছে, হয়েছে মুসলিম সমাজের অধিকাংশ লোকের নেচার বিকৃত হয়ে গেছে, যে বেশি ছেলে মেয়ে পাও আল্লাহ পাকের নিয়ামত, ধনের সাথে আল্লাহ বানুন, কোরআনে কেরিমের বহু আয়াত আল্লাহ উল্লেখ, আল মালু আল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ বলছেন ধন সম্পদ আর সন্তান সন্ততি এগুলো কি বানুন, জিনাতুল হায়াত, পার্থিব জগতের শোভা সৌন্দর্য, এটাই তো সাজ, এগুলি তো হচ্ছে মজার জিনিস, দুনিয়ায় মজার লাগে না, ছেলে মেয়ে বেশি মজা লাগে না, ছেলে মেয়ে বেশি মজা লাগে, কি মজা লাগে, পয়সা মজা লাগে, দুটো ছেলের পরে না না না না, আর হইলে মাথা খারাপ, বিবির মাথা খারাপ, আপনারও মাথা খারাপ, কিন্তু 10 কোটি টাকা হয়ে গেছে, মাথা খারাপ হয়েছে, এত টাকা রাখবো কোথায় রে, দেশের ব্যাংকে তো রাখা যাবে না, ইনকাম ট্যাক্স দিতে দিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তা রাখবো কোথায়, আর পয়সা যেন না হয়, আছে এরকম কোন বান্দা পাওয়া যাবে দুনিয়ায়, কোন মুসলিম খুঁজে পাওয়া যাবে, অথচ আল্লাহ সমান করে নিয়ে দুটো নিয়ামত আল্লাহ বয়ান করেছেন। এখানে আল্লাহ বলছেন যে ধন সম্পদ দিয়ে কি তাদেরকে আমি তাদের কল্যাণ করেছি মনে করছে, আসলে বুঝে না, বাল্লাহ শরুন, আল্লাহ পাকের পরীক্ষা, আল্লাহ পাকের পরীক্ষা। সুতরাং সাদরে গ্রহণ করেন আল্লাহ পাকের নিয়ামতকে, আল্লাহ পাক যদি ছেলে মেয়ে দেন, আর বেশি ছেলে মেয়ে ওলারা আজকে সুখী, বাস্তবে আপনি দেখেন যারা ধার্মিক পরিবারও নয়, বেশি ছেলে মেয়ে আছে ওরা বেশি সুখী, বাস্তবে যেই দেশে জনসংখ্যা বেশি তারা সুখী, কে বলে জনসংখ্যা কম থাকলে বেশি সুখী হয়, ভুল কথা, কোরআন হাদিস বিরোধী কথা আর বাস্তব বিরোধী কথা। দেখেন একটু সাধারণ উদাহরণ দিই, আপনার যদি মাত্র দুটো ছেলে থাকে, হতে পারে একটা ছেলে অক্ষম, পড়াশোনা ভালো করে করলো না, আর একটা ছেলে ব্রেনি ছিল, পড়াশোনা তো ভালোই করলো কিন্তু বাটমার, গেল শেষ, তাই না? কিন্তু পাঁচটা ছেলে আছে, আরে একটা গেল, আর একটা অক্ষম হইলো, একটা পড়াশোনা বাটমার হইলো, কিন্তু আর দুটো, একটা তো ভালো হবে, এটাও খেতে দিল না, ওইটা খেতে না, আর একটা দুধ দেবে, কিন্তু যার একটা দুটো ছেলে আছে ওই বুড়ো বুড়িগুলোকে দেখেন, শুধু গিয়ে দেখেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত স্মরণ করেন, যে আল্লাহ শুকরিয়া আদায় করেন যে বেশি ছেলে মেয়েটি আল্লাহ পাকের নিয়ামত, এবং এটি করলাম, এটা পার্থিব করলাম বললাম, আর আখেরাতের করলাম তো আছেই, ও আউয়ালা দিন সালেহিন ইয়াদুলা, নেক সন্তান হতে পারে যে একটা দুটো ছেলে নেক হইলো না, জীবনে আপনার জন্য দোয়া করবেন না, আর দোয়া করলো এই এই অপদার্থ ছেলের দোয়াতে হবেই বা কি, ফাসেক ছেলে, ফাসেক ছেলে ভাড়া, এটা কিছু লোক মোল্লাদেরকে নিয়ে এসে দোয়া, এতে কোনো ফায়দা হবে, বরং যেই ব্যক্তি মুখলিস, নিষ্ঠাবান, বাপ মাকে অন্তর থেকে ভালোবাসত, শ্রদ্ধা করত, আর যেই ছেলে আল্লাহকে ভয় করে, যেই ছেলে পাঁচ অক্ত নামাজি, যেই ছেলে আল্লাহ ভীরু, ওয়ালাদুন সালে নেক সন্তান, দোয়া করবে, এটা আখেরাতে আপনার ব্যালেন্স বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে হঠাৎ করে দেখবে যে আজাব হালকা হয়ে যাচ্ছে, আজাব হালকা হয়েছে, তখন ফেরেশতাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, আমার এত আজাব ও শাস্তি হচ্ছিল, এত শাস্তি হচ্ছিল, তা আজকে আবার আজাবটা আমার হালকা কেন হয়েছে? তখন ফেরেশতা বলবে যে তোমার ছেলে তোমার জন্য দোয়া করছে, তোমার ছেলে তোমার জন্য সাদকা করেছে, তোমার ছেলে তোমার জন্য নেকি পৌঁছিয়েছে, শরীয়ত সম্মত নেকি পৌঁছানো, যেগুলো যেগুলো শরীয়ত সম্মত নেকি পৌঁছানোর তরিকা নাই সেগুলি নেবেন না যা আমাদের দেশে প্রচলিত রয়েছে। তাহলে দুনিয়াতেও লাভ আছে ছেলে মেয়ের সংখ্যা বেশি হলে, আর আখেরাতেও লাভ আছে। মেয়েদেরকে অনেক সময় জাহিলিয়াতের যুগের চরিত্র যে দুর্বল মনে করে, এ মেয়ে বেশি হলে লাভটা কি, ওতে লাভ আছে, হতে পারে ছেলে নেক হলো না, দোয়া করলাম না, কিন্তু মেয়ে বাপ মায়ের জন্য দোয়া করবে। মেয়ে যদি শুধু নামাজই হয়, বেশি শিখাইতে পারলেন না কিছু দিন, নামাজই যদি হয় মেয়ে অবশ্যই দোয়া করবে, বলবে না বাপ মাকে, ছেলে ভুলে যেতে পারে, ছেলে স্ত্রী পেয়ে ছেলে মেয়ে পেয়ে ভুলে যেতে পারে, কিন্তু মেয়ে সাধারণত স্বামী পেয়ে আর ছেলে মেয়ে পেয়ে ভুলে না বাপ মাকে, এটা বাস্তবে দেখতে পাচ্ছি। তাহলে আমরা যে কথা বলছি কোরআন এবং হাদিস ভিত্তিক কথা, আর বাস্তবমুখী কথা যে ছেলে মেয়ে আল্লাহ পাকের বড় নিয়ামত, সুতরাং এই ক্ষেত্রে কখনো যেন এইরকম মন মেজাজ না থাকে, জাহিলিয়াতের চরিত্রের শিকার না হন যে না রে বাবা ছেলে মেয়ে বেশি নেওয়া যাবে না, আজকাল সমস্যা না, কেন সমস্যা, যাদের ছেলে মেয়ে আছে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ খুব সুখী আছে। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছে, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, নিঃসন্দেহে ওই সব লোকেরা যারা তাদের প্রতিপালকের ভয়ে ভীত সন্ত্রস্ত, আল্লাহকে যারা খুব ভয় করে, এরা হচ্ছে প্রশংসিত। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, আর যেসব লোকেরা তাদের প্রতিপালকের নিদর্শনাবলীর প্রতি বিশ্বাসী, আল্লাহ পাকের নিদর্শনগুলিকে বিশ্বাস করে, সৃষ্টিগত নিদর্শনকে বিশ্বাস করে, সুতরাং আল্লাহ পাক কোথাও কিছু ঘটালে বা আল্লাহ পাকের সৃষ্টিতে যা কিছু আছে তা দেখে ঈমান বাড়ায়, ঈমান বৃদ্ধি করে, সৎকর্মশীল হয়, আল্লাহ মুখে আকাশের দিকে তাকালে, নির্জনে চিন্তাশীল হয়ে তাকালে, তারকাগুলির দিকে তাকালে, চাঁদের দিকে তাকালে, সূর্যের দিকে তাকালে, সাগরের দিকে তাকালে, সেখানে হেদায়েত পায়, আকাশ পথে যখন সফর করছে, সুবহানাল্লাহ, আল্লাহ পাক কিভাবে আমার হেফাজত করেছেন, আমাদের হেফাজত করেছেন, আল্লাহ যদি এই ক্ষমতা না দিতেন তাহলে কি আকাশ পথে সফর করা সম্ভব ছিল? সেখান থেকে ঈমান তাজা করে ফিরে আসে, যখন পানি জাহাজে সফর করে, নৌকোতে সফর করে, তখন সেখান থেকে ঈমান, ঈমান আর আলো নিয়ে ফিরে আসে। এইভাবে আল্লাহ পাকের সৃষ্টিগত নিদর্শনকেও বিশ্বাস করে, আর সৃষ্টিগত নিদর্শনের মধ্যে আর একটা দিক হচ্ছে আল্লাহ পাক আপনার ভাগ্যে যা লিখে রেখেছেন, লিখনি, কখনো আপনার জন্য প্রীতিকর হলো, ভালো লাগলো, মানে সুখ পেলেন, আর কখনো দুঃখ আসলো, দুর্দিন নেমে আসলো, কষ্ট, বালা, মুসিবত, বিপদ আপদ, তাতেও কি হইতে হবে, আপনাকে ঈমান মজবুত করতে হবে, যদি আল্লাহর নিয়ামত পান তো শুকরিয়া জ্ঞাপন করতে হবে, আর বালা মুসিবত যদি নেমে আসে, বিপদ আপদ নেমে আসে, তাহলে ধৈর্য ধারণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুমিনদের সব অবস্থায় লাভ আর লাভ, মুমিনের কখনো লস নেই, ইন্না আমরাল মুমিনে কুল্লাহু খাইর, নিশ্চয়ই মুমিনের সব কল্যাণ আর কল্যাণ খাইর আর খাইর, ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন, এটা মুমিন ছাড়া কোনো কাফেরও হাসিল করতে পারে না, কোনো মুশরিকও হাসিল করে না, কোনো মুনাফিকও হাসিল করে না, কোনো বেদীনও হাসিল করতে পারে না, সত্যিকার ইমানদার মানুষই হাসিল করে। ইন আসাবাহু সাররা, যদি সুখ আসে অহংকারী হয় না, সাকারা শুকরিয়া আদায় করে আল্লাহর দান, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দিয়েছেন। সুতরাং আল্লাহ সন্তুষ্টির কাজে ব্যয় করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলমিনের দিনের খেদমত করতে হবে, আল্লাহ আল্লাহ আল্লাহ পাক দিয়েছেন, নেক জীবন যাপন করতে হবে। ওয়াইন আসা বাহু দর্রা, আর যদি কষ্ট নেমে আসে, বিপদ আপদ আসে, সবারা তাহলে কি করে, ধৈর্য ধারণ করে, ফাকানা খায়র আল্লাহ, তার জন্য কল্যাণ আর কল্যাণ, সব ক্ষেত্রে নেকি আর নেকি। যখন আপনি ধৈর্য ধারণ করবেন তখন মুসিবত হালকা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ দীর্ঘদিন আল্লাহ সুস্থ রেখেছেন, আজকে থেকে 40 বছর সুস্থ থাকলাম, এই 1 বছর অসুস্থ, এমন কি হালকা হয়ে যাবে মুসিবত। কিন্তু যখন মনে করি হায় রে আল্লাহ রে, একদিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর ধরে অসুস্থ আছি, একেবারে ভেঙে পড়বেন, আর কোনো কাজের থাকবেন না, আপনি কোনো কাজের থাকবেন না, মানসিক রোগও বেড়ে যাবে, শারীরিক রোগও বেড়ে যাবে, বাস্তব কথা। এই জন্য মুমিনের মুসিবত হালকা হয়ে যায়, কারণ তার যে সুখ রয়েছে, তার যে আল্লাহ পাকে আরো নিয়ামত রয়েছে, বহু নিয়ামত, এগুলিকে সামনে দেখে নজরে রাখে। আর নিচু শ্রেণীর লোকদেরকে, আমার নিচে অনেক লোকেরা আছে, আরে আলহামদুলিল্লাহ অসুস্থ থাকলেও বাড়িতে আছি, ছেলে মেয়েদের মাঝে আছি, তাদের সাথে কথাবার্তা বলছি, অনেক অসুস্থ মুমূর্ষু অবস্থায় মাসকে মাস, বছরকে বছর হাসপাতালে পড়ে আছে, খোড়া হয়ে অক্ষম হয়ে পড়ে আছে, চলতে পারে না, আলহামদুলিল্লাহ, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিচের দিকে দেখতে বলেছেন, যাতে করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারে। আল্লাহ পাক এরশাদ করছেন যে যারা কি করে, তাদের রবের আয়াত সমূহকে বিশ্বাস করে, সৃষ্টিগত আয়াত বিশ্বাস করে, সুতরাং তকদিরে যা কিছু আসুক তার উপর সন্তুষ্টি প্রকাশ করে, আর পৃথিবীতে যা কিছু হচ্ছে তা থেকে শিক্ষা নেই। আর আল্লাহ পাকের আয়াত হচ্ছে কোরআন এবং হাদিস, ওহি, ওহি থেকেও, ওহির প্রতিও বিশ্বাস করে এবং তা দিয়েও ইমানকে শক্তিশালী করে। ওয়াল্লাযীনা হুম বিরব্বিহিম লা ইউশরিকুন, আর সত্যিকার মুমিন, সৎকর্মশীল তো ওই সব লোকেরা, জান্নাতি ওরা, যারা তাদের রবের সাথে কোন রকমের শিরক করে না, বড় শিরক করে না, ছোট শিরক করে না। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ, আর ওই সব লোকেরা মুমিনরা যারা দান করে যা দান করার, ইউতুনা মানে এটা সাদাকাতুন, দান করে, দিয়ে থাকে, মা আতাউ যা দান করার, যা পারলো দান করলো, দান করার পরে আত্মগৌরবে ফেটে পড়ে না, যে আমি অনেক কিছু করলাম, হ্যাঁ আমার মতো কেউ করতে পারেনি, এটা আবার আরেক মূর্খতা। এই মূর্খতা অনেকের মধ্যে রয়েছে, কিছু দিনের কাজ করতে পারলে, আর কিছু যদি মসজিদ মাদ্রাসা করতে পারে, কিছু যদি নেক কাজ করতে পারে, কিছু দিনের দাওয়াতের কাজ করতে পারে, তো সুবহানাল্লাহ, আর থাকতে পারে না, হ্যাঁ বেলুন ফুলা ফুলে যায় না, এরকম হবেন না কখনো। মমিনের চরিত্র হচ্ছে ইউতো না মা আতাও, যতটা দিতে পারলো দিতে পারলো, কেউ পয়সা দিতে পারলো দিনের খাতিরে, কেউ সময় দিতে পারলো, শ্রম দিতে পারলো, কেউ তার কথা দিতে পারলো, কেউ তার লিখনী দিতে পারলো, কেউ তার বিদ্যাবুদ্ধি দিতে পারলো, দিতে পারলো। ইউতো না মা আতাও, যা দেওয়ার তা দিল, দান করার তা দান করলো। ওয়াকুলুবুহুম ওয়াজিলা, এ সত্ত্বেও তাদের হৃদয় হচ্ছে ওয়াজিলা, ভয়, আল্লাহর ভয়ে প্রকম্পিত, ভয়ে ভীতু, দান করছে তারপরে ভয় করছে, দিনের কাজ করছে তারপরে ভয় করছে আল্লাহকে, নেকির কাজ করছে তারপরে ভয় করছে, মাতা পিতার সেবা করছে তারপরে ভয় করছে, সৎকর্মশীল তারপরে ভয় করে, কলুকুপথে। এটা হচ্ছে মুমিনের শান। কখনো অন্তরে এই অহংকার আসবে না যে আমি অনেক কিছুই করলাম, মনে হচ্ছে আল্লাহর উপর এহসান করলেন আপনি, আল্লাহর দিনের আপনি ওপর অবদান ছেড়ে দিলেন আপনি, না আল্লাহর এহসান। বরং আল্লাহ পাক একটি আয়াতে ইরশাদ করেছেন যে এই তুমি ইমান নিয়েছো, তুমি ভালো কাজ করো, এ কার এহসান করলে, তুমি নিজের এহসান, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকা আন হাদাকুম লিল-ঈমান, বরং আল্লাহ পাক তোমার উপর অনুগ্রহ করেছেন, এহসান করেছেন যে আল্লাহ তোমাকে হেদায়েত করেছেন, তোমাকে হেদায়েত না করে যে হিন্দুর ঘরে বৈধ করে দিতেন, তোমাকে নাস্তিকের ঘরে বৈধ করে দিতেন, তোমাকে যদি ইহুদি নাসার ঘরে বৈধ করতেন কি হইতো, তোমাকে যদি পয়দাই না করতেন আল্লাহ পাক কি হইতো, তাহলে আল্লাহ পাক তোমাকে পয়দা করেছেন, তোমাকে সুন্দর করেছেন, সুঠাম করেছেন, তোমাকে সুন্দর গঠন দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, তোমাকে হেদায়েত দান করেছেন, আল্লাহ শুকরিয়া, আল্লাহর এহসান রয়েছে তোমার উপর, যে তোমাকে নামাজি বানিয়েছেন, তোমাকে আল্লাহ ভীরু বানিয়েছেন, তোমাকে দান খায়রাত করার তৌফিক দিয়েছেন, তোমাকে দিনের কাজ করার তৌফিক দিয়েছেন, তোমাকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহর এহসান তোমার উপর, তুমি কোনো এহসান করো না। ওয়া কুলুবুহুম ওয়াজিলা, তাদের অন্তর ভয়ে ভীতু, কেন, আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, কারণ তাদেরকে তাদের প্রতিপালকের কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে হাজির হইতে, কি নিয়ে আল্লাহ হাজির হব, কি অবস্থায় হাজির হব, আল্লাহর কাছে নাজাত পাবো কি পাবো না, আজাব থেকে জাহান্নাম থেকে রক্ষা পাবো কি পাবো না, কবর আজাব থেকে বাঁচতে পারবো কি পারবো না, এই চিন্তাই ভয় ভীত থাকে তাদের অন্তর কাঁপে। উলাইকা ইউসারেউনা ফিল খায়রাত, এই যে ভালো গুণগুলি যাদের মধ্যে রয়েছে, তারাই হচ্ছে দ্রুত গতি ফিল খাইরাত, কল্যাণ সমূহের কাজে, কল্যাণের কথাই এবং কাজে। ওহম লাহা সাবেকুন, এবং তারা কল্যাণের কাজে অগ্রগামী। সারা ইসার মোসারা মানে হচ্ছে দৌড় দেওয়া, ঝাঁপ দেওয়া, আগে বাড়া, এই জন্য দ্রুত গতি বললাম। আর সাবাকা ইসবেক মানে আগে আগে বাড়া, কাছাকাছি শব্দ, যেন অগ্রগামী বললাম। তো নেকির কাজে অগ্রগামী, ভালো কাজে অগ্রগামী এবং দ্রুত গতি যারা, এরাই হচ্ছে সৎকর্মশীল, এরাই হচ্ছে জান্নাতি। এই আয়াতের তাফসিরে একটি হাদিস রয়েছে, যে আয়াতটা একটু আগে বললাম, ওই লেজের ইউতু না মা তাও, দান খেরাত করে, যা দেওয়ার দেয়, দেওয়ার পরেও ভয় পায়। এদের সম্পর্কে একটা হাদিস রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ওয়াল্লাযিনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা, এর মানে কি? এর মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না অন্যরকম বুঝেছিলেন, তাফসিরটা অন্যরকম বুঝেছিলেন, যেটা আসল তাফসির না। তিনি বলেন, হুয়া আল্লাযী ইয়াসরিকু, যে চুরি করে, যে ব্যভিচার করে, ওয়া ইয়াশরাবুল খামর, মদ খায়, ওয়া হুয়া ইয়াখাফুল্লাহ, মানে গুনাহ করে যে আল্লাহকে ভয় করে ওকে বোঝানো হয়েছে, ওই রকম লোককে বোঝানো হয়েছে, না নেকি করে আল্লাহকে ভয় করে বোঝানো হয়েছে? তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই আয়াতটাকে বুঝেছিল, ইউতুনা মা আতা মানে যা করে তা করে, মানে পাপের কাজ করে, গুনাহ করে, কেউ মদ খায়, কেউ জেনা করে, কেউ চুরি করে, কেউ বেইমানি করে, আর ভয় করে যে কি যে হবে, কি যে হবে, অন্যায় কাজ করলাম। আছে না আজকাল অনেক মুসলিমরা এরকম আছে, পাপও ছাড়তে পারেন না, আর একটু ভয়ও আছে আল্লাহ, তাই না? অধিকাংশ মুসলিমদের অবস্থা আজকাল এইরকম, খানিকটা নামাজও পড়েন না, আর যদি বলেন নামাজের কথা তো অবাধ্য না, বলছিস দোয়া করি, ভুল করছি, হ্যাঁ একটু ভয় আছে, তাহলে কি যে হবে? তো এইরকম লোককে বোঝানো হয়েছে কি? বলছেন না, কাল আল্লাহ নবী বলছেন, না না না, এইসব লোকের প্রশংসা আল্লাহ করেননি, এদের আবার কিসের প্রশংসা? কাবিরা গুনাহও করতে থাকবে আর ভয় করবে, কোন ভয় হইল? ভয় হইলে আপনি যাবেন না ওখানে, যাকে ভয় করেন সেখানে কেউ যায় না মানুষ, তাই না, দুনিয়ার ক্ষেত্রে। তাহলে আপনি যখন আল্লাহর আজাবকে ভয় করেন, তা আজাবের কারণে কেন যাবেন? আপনি পাপে কেন যাবেন? তাহলে কাকে বোঝানো হয়েছে? ইয়া বিনতা আবি বকর, হে আবু বকরের মেয়ে শোনো, ইয়া বিনতা সিদ্দিক, হে সিদ্দিকের মেয়ে শোনো, ওয়ালাকিন্নাহু আল্লাযী ইউসাল্লি ওয়া ইয়াসুম, এই আয়াতে বোঝানো হয়েছে ওই সব লোকদেরকে যারা রোজ নামাজও পড়ে, সিয়াম পালন করে, রোজাও রাখে, ওয়াতা সাদাকা ও দান খায়রাত করে, দিনের খেদমত করে, সবকিছু করে, ওয়া হুয়া ইয়াখাফুল্লাহ আজ্জা ওয়া জাল, আর মহান আল্লাহকে ভয় করে, যে জানি না আল্লাহ আমার নামাজ কবুল করলেন কিনা, আল্লাহ আমার রোজা কবুল করলেন কিনা, আমার দান খায়রাত কবুল করলেন কিনা, আমার দিনের খিদমত কবুল হচ্ছে না, আমার ইখলাসে কমি আছে, অভাব আছে, যার ফলে সব নষ্ট হয়ে যাচ্ছে, রিয়াকারী হয়ে যাচ্ছে, এই নিয়ে চিন্তায় ব্যস্ত। সুবহানাল্লাহ, এরা হচ্ছে প্রশংসিত, এরা হচ্ছে প্রশংসিত। নামাজ পড়েও আল্লাহকে ভয় করছেন, রোজা রেখো আল্লাহকে ভয় করছেন, দান খায়র যাকাত দিও আল্লাহকে ভয় করছেন, মাতা পিতার খেদমত করেও আল্লাহকে ভয় করছেন, যে জানি না আল্লাহকে রাজি করতে পারলাম কিনা, এটা হচ্ছে প্রশংসার বিষয়। এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে। তা তারপরে আর একটু বাড়তি রয়েছে তিরমিজিতে, যে দেখো এরা নামাজ পড়ে, রোজা রাখে, সাদকা খেরাত করে, আর ভয় ভয় করে, কি ভয় করে? যে আল্লাহ ইউকবালা মিনহুম, কবুল হইল কি হইল না, যে কথাটা আমি বললাম। চলেন আয়াতের দিকে ফিরে আসি। আল্লাহ পাক বলছেন, ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আর কোন ব্যক্তিকে আমি তার সাধ্যের অতীত দায়িত্ব দিই না, দায়িত্ব চাপাই না। কাল্লাফাই কাল্লিফু মানে দায়িত্ব দেওয়া, তাকলিফ থেকে, তাকলিফ শব্দটি উর্দুতে ব্যবহার হয় কষ্ট দেওয়ার ক্ষেত্রে, দায়িত্বটা খানিকটা এক ধরনের কষ্ট, ফ্রি ছিলেন, কোনো কিছু ছিল না, কিন্তু এই সময় আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মানে আপনাকে এই, এই জন্য আমরা ভদ্র ভাষায় আজকাল কোনো কাজ কারো কাছ থেকে করাইতে হলে কি বলি, আপনাকে একটু কষ্ট দিতে চাই, তাই না? এমন কষ্টের কাজ না হলে কি বলি আমরা, আপনাকে একটু কষ্ট দিতে চাই। আল্লাহ পাক বলছেন যে কোনো ব্যক্তিকে আল্লাহ পাক তার সাধ্যের অতীত কোন দায়িত্ব চাপাননি, পাঁচ অক্ত নামাজ কারো সাধ্যের বাইরে নয়, না হলে আল্লাহ পাঁচ অক্ত করতেন না, রমজান মাসে রোজা বড় দিনে হইল, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ হইল, সাধ্যের বাইরে নয়, যাকাত দেওয়া সাধ্যের বাইরে নয়, যে কোনো ফরজ হিজাব পর্দা সাধ্যের বাইরে নয়। অনেক মহিলারা বলে তাদের যেহেতু প্রকৃতি স্বভাব বিকৃত হয়ে গেছে, খারাপ সমাজে থেকে খারাপ পরিবারে বসবাস করে, সেই জন্য না না আমি চেহারার উপর নিকাব রাখতে পারি না, বোরখা পরা ইচ্ছা হয়, কিন্তু যে মুখটা ঢাকলে যার মনে হয় যে আমার শ্বাস প্রশ্বাস একবার রুদ্ধ হয়ে যায়, সেগুলি শয়তানি কথা, শয়তান সাজিয়ে পেশ করছে, তার জবান দিয়ে শয়তানি কথা বেরোচ্ছে, শয়তান বের করছে, কখনো না। আল্লাহ পাকের দিনে এমন কোন দায়িত্ব নেই যেই দায়িত্ব পালন করা মানুষের জন্য অসম্ভব, এরকম কিছু নেই। সুতরাং আমাদের সমাজের একটি কথা, অনৈসলামিক কথা, জাহিলি কথা, বরং কুবুরি কথা, সেটা কি? মানুষ যদি দিন ধর্ম ভালো করে মেনে চলে তাহলে এক পা এগানো যাবে না, বলে না কুফর না। আল্লাহ বলছেন আমি তোমার সাধ্যের বাইরে কোনো দায়িত্বই দিই না, আর তুমি বলছো যে না ইসলাম মেনে চললে এক পা বাড়ানো যাবে না, তাহলে কি আপনার কথা সত্য না আল্লাহর কথা সত্য? আল্লাহর কথা যদি সত্য হয় তো আপনি কাজ্জাব মিথ্যুক, আর তারপরে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আপনি আপনার এই মিথ্যাচার। সুতরাং এটি কোরআন বিরোধী কথা, তাহলে এটি কুফুরি কথা, এটি যেমন তোর কথা না, আপনি কোরআনকে অস্বীকার করছেন তাহলে, আর না হয় কোরআন সম্পর্কে অজ্ঞ, দিন সম্পর্কে অজ্ঞ আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, আর আমার কাছে একটি লিখনই আছে, কিতাব মানে আমল নামা কর্মলিপি আছে, ইয়ানতিকু বিল হক যা সত্য বলবে, কোন সময় একটু বাড়াবাড়ি করে কোন রেপোর্ট দেবেন। আমল নামা এমন একটা জিনিস মানুষের যা যেমন করে, তাহলে দুনিয়াতেই যদি আজকাল কম্পিউটারের যুগে সুপার মার্কেটে যা বাজার করলেন কত কোন ঘন্টায় কত মিনিটে কত সেকেন্ডে চলে আসে, সাথে সাথে পেমেন্ট দিলেন আপনি ওই টেলিভারি থেকে কার্ড দিয়ে, আপনার এটিএম কার্ড দিয়ে সাথে সাথে চলে আসছে। এত ডিটেলস যদি মানুষ বের করে নিতে পারে আর তাতে ভুল হয় না, যদি এন্ট্রি করতে ভুল না করে, তাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা দিয়ে মালায়েকা দিয়ে যা লিখিত এই আমলনামা তাতে কি করে ভুল হতে পারে? ইয়ানতিকু বিল হক সত্য কথা বলবে, ওয়াহুম লা ইয়ুজলামুন আর মানব জাতির উপর কোন রকম জুলম করা হবে না, বাল কুলুবুহুম ফী গামরাতিন মিন হাযা বরং মানব জাতির অধিকাংশ লোকের তাদের অন্তর মানে অধিকাংশ মানুষের অন্তর ফি গামরাতিন মিন হাযা এই থেকে অজ্ঞানতাই রয়েছে, ফি গামরাতিন মিন হাযা আল্লাহ পাকের এই সত্য থেকে হক থেকে অজ্ঞানতাই রয়েছে, ওয়ালাহুম আমালুম মিন দুনি যালিকা হুম লাহ আমিলুন আর মানব জাতির প্রত্যেকের বেশ কিছু কর্ম রয়েছে এছাড়াও যা করেছে অতীতে, এছাড়াও আরো আগামী জীবনে অনেক কর্ম রয়েছে, হুম লাহ আমিনুন যেই কাজগুলি মানুষ করবেই করবে। মানুষের লিখনীতি আল্লাহ ফাকরাব্বুল আল রেখেছেন সেই জন্য করতে বাধ্য নয়, বরং আল্লাহ ফাকরাব্বুল আলম ডিটেলস অগ্রিম জানেন যে এই লোক 100 বছর বাঁচবে আর এর মধ্যে এই কাজগুলি করবে। এখন তার 40 বছর গিয়েছে, আরো বেশ কিছু সময় বাকি আছে, এই সময়গুলিতে যে আমলগুলি তার আছে করার হুম লাহ আমেনুর সেগুলি করবে, দুনিয়ার কাজ হোক আর দিনের কাজ হোক, দিনের ক্ষেত্রেও করবে। কেউ বেনামাজি 40 বছর ধরে বেনামাজি, ওর ভাগ্যে আছে যে না বাকি কিছু সময়ে নামাজি হয়ে যাবে, তারপর নামাজি অবস্থায় মারা যাবে, হুম লাহ আমেনুন সা করবে। গোনার ক্ষেত্রেও গোনা করেনি এতদিন ধরে, অনেক লোকই আছে আরে যৌবন কালেই জেনা ব্যবিচারের কাছে যায়নি, মদের কাছে যায়নি, 40-এর পরেও জেনার কাছে গেছে, ওয়ালাহুম আমালু মিন দুনি যালিকা আরো বেশ কিছু আমল এখন আছে তার লাইফে, হুম লাহ আমেলুন এই আমলগুলি তারা করবে দুনিয়ার ক্ষেত্রে। ভাবছেন যে এই সৌদি আরবের বিদেশ করায় শেষ, আর বিদেশ করবো না, অনেকে এরকম সিদ্ধান্ত নিয়ে দেশে যাচ্ছেন, তাই না? 1-2 বছর হইলো তারপরে কোথায় মালয়েশিয়া চলে গেছে, সিঙ্গাপুর চলে গেছে, দুবাই চলে গেছে, হচ্ছে না? হুম লাহ আমেলুন ও কাজ করবেই, তুমি তোমার যেই কাজগুলি আছে তোমার ভাগ্যে সেই কাজগুলি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আলিম খবীর জানেন যে তোমার সারা জীবনে কি হবে, কিন্তু তুমি জানো না, ভাবছো যে আমি এই কাজগুলি করবো না, অথচ তোমাকে করতে হবে কাজগুলি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছে হাত্তা ইযা আখাযনা মুতরাফিহিম বিল আযাব, আমি যখন অবাধ্যদের যারা বিশেষ করে সচ্ছল ব্যক্তি সুখী ব্যক্তি তাদেরকে আযাবে পাকড়াও করি, ইযাহুম ইয়াজারুন তখন তারা চিৎকার করা শুরু করে, আর্তনাদ করতে লাগে। ইয়াজারুন মানুষ দেখেন যখন সুখে থাকে আল্লাহকে ভুলে যায়, যখন বিপদ আপদে পড়ে, মুসলিম সমাজের বিশেষ করে লোকেরা যারা আল্লাহ জানে যে আল্লাহ দীন ইসলাম ইমান নামাজ এগুলি জানে, পাপের জীবন কাটাচ্ছে কাটাচ্ছে, বালা মুসিবত যখন আসে তখন চিৎকার করা শুরু করে, আয় আল্লাহ আল্লাহ রক্ষা করো আল্লাহ বাঁচা, দুর্ঘটনা সামনে এক মর্মান্তিক অবস্থা নিরুপায় অবস্থা তখন চিৎকার করে। আল্লাহ পাক বলছেন যখন তাদেরকে আমি পকড়াও করি আযাবে তখন তারা কি করে আর্তনাদ করা শুরু করে। আল্লাহ বলবেন লা তাজারুল ইয়াম আজকে তোমরা চিৎকার করিও না, এখন আযাবের পকড়াওর সময় চলে এসেছে, আযাব ধরে রয়েছে দুনিয়ার আযাব আর আখেরাতের আযাব তো রয়েছে, মৌতের আযাব কবরের আযাব আখেরাতের আযাব, সেদিন চিৎকার করবে হাই আল্লাহ রক্ষা করো, রব্বের যেমন আল্লাহ ফিরিয়ে দাও, আল্লাহ একবার সুযোগ দাও, লাউলা আখারতানি ইলা আজালিন করিব যদি অল্প কিছুটা সময় আল্লাহ দিয়ে দাও একটু ফিরে যায় আর তারপরে দান খায়রাত করে আর নেক আমল করে ফিরে আসবো আল্লাহ, ভালো অবস্থায় তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ সময় দেবেন না, আল্লাহ বলছেন লা তাজারুল ইয়ামা, আজকে চিৎকার করিও না, চিৎকার করে কোনো লাভ নেই। ইন্নাকুম মিন্না লা তুনসারুন, নিঃসন্দেহে আমার পক্ষ থেকে তোমাদেরকে কোন রকম সাহায্য করা হবে না, সাহায্যের সময় শেষ হয়ে গেছে। হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছিলাম, কোরআন নাজিল করেছিলাম, রাসূল পাঠিয়েছিলাম, আলেম ওলামাদের কথা, হকপন্থী দায়ীদের কথা তোমাদের কাছে পৌঁছেছি, আর সাহায্য করা হবে না। কাদ কানাত আয়াতি তুতলা আলাইকুম, আমার আয়াত সমূহ তোমাদেরকে পাঠ করে শোনানো হইতো, ফাকুনতুম আলা আকাবিকুম তানকিসুন, তখন তোমরা তোমাদের গোড়ালির ভরে উল্টো ফিরে যেতে। ভালো কথা শোনালে শোনালে উল্টো দিকে ফিরে যেতে, দেখবেন বেনামাজি কে বলেন নামাজ কেন পড়েন ভাই, চলে নামাজ। ভালো ভাষা যদি বলেন কাজ খেয়ে চলে গেল, মুখটা কাজ করে চলে গেল। বেপর্দা মহিলা পর্দা কেন করেন না, মুখটা কাজ করে চলে গেল, মানল না। হ্যাঁ, এইরকমই যে কোনো পাপীকে যখন আপনি ভালো উপদেশ দেবেন তার কল্যাণের জন্য উল্টো দিকে ফিরে যায়। বিমুখ হওয়াকে এখানে গোড়ালির ভরে ফিরে যাওয়া বলে আল্লাহ পাক ব্যক্ত করেছেন, এটা কোরআনে কারিমের ভাষা অলংকার। মুস্তাকবিরিনা বিহি, আর এই অবাধ্যরা কি করে, অহংকার প্রদর্শন করে। মুস্তাকবিরিনা বিহি, বিহির মারজা কি, এখানে উপনাম কি রয়েছে জমির, এটা এই সম্পর্কে একদল তাফসীরকাররা বলছেন এখানে কোরআনে কারিমকে বোঝানো হয়েছে। তারা কোরআনে কারিম থেকে, কোরআনে কারিম সম্পর্কে অহংকার প্রদর্শন করে, মানবে না কোরআনের কথা, বিধান মানবে না। আর কেউ কেউ তাফসীর করে বলেছেন যে আরব মুশরিকদের সম্পর্কে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন আরব মুশরিকরাই কাবার মুতাওয়াল্লি, দায়িত্বশীল, এরাই এদেরই দাপট চলছিল মক্কায়। সুতরাং এই বাইতুল্লাহ, এই বাইতুল্লাহকে নিয়ে তারা গর্ব করত। তাহলে মুস্তাকবিরিনা বিহি মানে মুস্তাকবিরিনা বিল বাইতিল আতিক, প্রাচীনতম ঘর যেহেতু তাদের কাছে রয়েছে আল্লাহর ঘর বাইতুল্লাহ, আর বাইতুল্লাহ নিয়ে তারা গর্ব করতো যে আমরা বাইতুল্লাহর খাদেম, আমাদেরকে কি ভালো কথা শোনাইতেছো, আমাদের চাইতে ভালো কাজ কেউ করতে পারে। এই অহংকার ছিল আবু জাহাল, আবু লাহাব আর যেসব লোকেরা ছিল মক্কা মুশরিকরা, উতবা সাইবা রাবিয়া নেতারা, এদের মধ্যে মুস্তাকবিরিনা বিহি, এর আল্লাহর ঘরের খেদমত নিয়ে তারা অহংকার প্রদর্শন করত। আমাদের মতো আছে কি, কি শিখাইতে আমাদেরকে মোহাম্মদ, অথবা তারা কোরআনে কারিমের ক্ষেত্রে তারা অহংকার প্রদর্শন করেছিল। সামেরান তাহজরুন, আর রাত্রে গল্প গুজব করত অনার্থক কথা বলে। সামেরান সামার বলা হয় রাত্রের গল্প গুজব, কি রাত্রে বসে যদি কোথাও গল্প গুজব করেন, বাড়িতে করেন, বাড়ির বাইরে করেন, উঠানে আমাদের দেশের মানুষরা গল্প গুজব করে না, বিশেষ বিশেষ সিজন, বিশেষ করে যখন ফ্রি থাকে চাষিরা, হ্যাঁ কৃষকরা কাজকর্ম নাই, তখন করবে কি, সারাদিন বসে আছে, রাত্রে তো ঘুম আসে না, তো রাত্রে তখন গল্প গুজব, এসা পরে বসে বসে গল্প করে গ্রামে, এটাকে সামার বলা হয়। তাহজরুন, তাহজরুনের তাফসীর দুটি, তাহজর যদি হাজারা এহাজর থেকে হয় হিজরান, তার মানে হয় দূরে সরে যাওয়া, কেটে পড়া, তো এরা গল্প গুজব করে আর সত্য থেকে তারা কেটে পড়ে, সত্যকে মানতে চায় না, এই অর্থ হবে। আর হুজুর, আরবি ভাষায় হুজুর বলা হয় অনার্থক কথাকে, অসার বা অশ্লীল কথাকে, তো এরা কি করে, ওই রাতে যারা গল্পকারী গল্প গুজবে রাত কাটায় ওদের মতো গল্প গুজব করতে থাকে আর অনার্থক অশ্লীল কথাবার্তা বলতে থাকে, এই কথা বোঝানো হয়েছে। এই হচ্ছে কাফেরদের চরিত্র, এই হচ্ছে অবাধ্যদের চরিত্র। আজকাল যে কোনো যারা গোমরা লোক, পাপিষ্ট লোক, তাদের চরিত্র কিন্তু এটাকে দেখবে। দুইজন যদি চরিত্র হয়, একসাথে একত্রিত হয়, দুইজন বেদিন যদি একত্রিত হয়, দুইজন ইসলাম দ্রোহী আল্লাহ দ্রোহী যদি একত্রিত হয়, একটা ধার্মিক লোককে দেখে তখন সমালোচনার পাত্র বানিয়ে নেয়, এরা হচ্ছে অসভ্য, যদি বোরখা দেখে অসভ্য, যদি দাড়ি টুপি দেখে বা যদি দিনদারি দেখে, টাকনার উপর কাপড় দেখে, দেখো কত অভদ্র, টাকনার উপর কিভাবে কাপড় পরে আছে। হ্যাঁ, সামেরান রাত্রে গল্প গুজব করে, অনার্থক অশ্লীল কথায় লিপ্ত থাকে, ওই রকম চরিত্র হচ্ছে কাফের, ফাসেক, পাপিষ্ট, অবাধ্যদের, আল্লাহ দ্রোহীদের। আল্লাহ পাক ওদের চরিত্র এখানে বর্ণনা করেছেন। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, আফালাম ইয়াদাব্বারুল কাওলা, তারা কি কোরআনে কারিমের বাণী নিয়ে গভীর চিন্তা করে না। এখানে কাউল মানে কাউলুল্লাহ, আল্লাহ পাকের বাণী আল কোরআন নিয়ে তারা গভীরভাবে চিন্তা করে না। তাদাব্বর মানে গৌর ফিকির করা, গবেষণা করা, গভীরভাবে চিন্তা করা। কোরআনে কারিমের শুধু তরজমা পড়লেন, প্রথম শুধু তেলাওয়াত করলেন তো প্রথম খানি থাকলেন, দুই নম্বর হচ্ছে তরজমা অনুবাদ পড়া, তিন নম্বর হচ্ছে তার তাফসীর ব্যাখ্যা পড়া, চার নম্বর পদক্ষেপ হচ্ছে এর ঊর্ধ্বে সেটা হচ্ছে তাদাব্বুর করা। তাদাব্বর মানে শুধু তর্জমা তাফসির পড়া, তর্জমা তাফসির পড়ার পরে গভীর ভাবে চিন্তা করা আমার জীবন এর বাস্তবায়ন কি করে হবে, আকীদাই হোক, আমল হোক, এবাদত হোক, আখলাক চরিত্র হোক, কি করে এর বাস্তবায়ন হবে, আমার জীবনে কতটা এর বাস্তবায়ন আছে, কতটা আমি প্র্যাকটিক্যাল করছি, এই তাদাব্বর। তো যারা কোরআনে কারীম নিয়ে গভীর ভাবে চিন্তা করে তারাই সত্যিকার অর্থে কোরআন দিয়ে হিদায়ত পায়। আল্লাহ পাক কোরআনে কারীমের কয়েক জায়গায় কোরআন নিয়ে গভীর চিন্তা করতে বলেছেন, আফালাম ইয়াদাব্বারুল কাওলা, তারা আল্লাহ পাকের বাণী নিয়ে গভীর চিন্তা করে নাকি, আমজাআহুম মা লাম ইয়াতি আবাআহুমুল আউয়ালিন, অথবা তাদের কাছে এমন কিছু এসেছে যা তাদের পূর্বপুরুষদের কাছে আসেনি, সেই জন্য মানতে চায় না। আরব মুশরিকরা বিশেষ করে তাদের ক্ষেত্রে কোরআনে কারীম বলছে, আর এই রকমের যে কোনো যুগের যারা গোমরা পথভ্রষ্ট মানুষ তারা বাপদাদার দোহাই পড়ে, আমাদের বাপদাদার যুগ থেকে এরকম চলে আসছে, আর কি নতুন কথা আমাদেরকে শোনাইতে এসছে, তৌহিদের কথা বললে শিরপন্থীরা ওই রকম অ্যালার্জি দেখায়, আর সুন্নতের কথা বললে বিদআত পন্থীরা ওই রকম অ্যালার্জি দেখায়, কি শিখাতে এসছে, আমাদের দল ভারী, আমাদের বাপদাদা থেকে সব চলে আসে যুগ যুগ ধরে, আর এই এরা হক্কানি ওলামা, এরা হচ্ছে হক্কানি পীর মাশায়েখ, আপনি কি শোনাইতে এসছেন, আমলাম ইয়ারেফু রাসূলাহুম, নাকি তারা তাদের রাসূলকে চেনে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনে না, ফাহুম লাহু মুনকিরুন, সুতরাং তারা তাকে অস্বীকার করছে, অচেনা লোককে অনেক সময় অস্বীকার করে, জানি না, যতই বড় আপনি আলেমের দিন হয়ে যান যে চেনে না, ওর সামনে গিয়ে যদি ভালো কথা বলেন, ওই সাধারণ মানুষ বলতে এসছে, তাই না। একদিন এখানে এক মহল্লাতে জোহরের নামাজের পরে দেখছি এক বাংলাদেশি তার দোকান খুলছে, সম্ভবত হয়তো লন্ড্রি খুলছে মসজিদের পাশে, যেহেতু ভাবলাম যে ঠিক আছে, দেখি নামাজ নামাজ হইল না, মসজিদের দিকে না এসে ঘরের দিক থেকে এসে ঢুকল, তো বলছি যে নামাজ পড়লেন, তো কি বলেন নামাজ পড়বো না, আরে কোথায় নামাজ পড়লেন, কোথায় পড়লেন নামাজ পড়লেন, বলে বাসায় পড়লাম, ভাই বাসায় নামাজ পড়লে তো এরকম হবে না, সুস্থ মানুষ, বলছি কে বললো হবে না, আমাকে বলছি কে বললো হবে না, বুঝতে পেরেছেন, তো চেনা না আমাকে, সুতরাং ও ভাবছে যে আমার চেয়ে তো বড় মুফতি ওই দোকানদার, কথা বুঝতে পারছি, ও ভাবছে ও নিজেই বড় মুফতি, ও ঘরে নামাজ হবে, ওর আর পড়েছি কেন, আল্লাহ যা, অধিকাংশ যারা বলে ঘরে পড়েছি তারা বেনামাজি, কিন্তু পাঁচ অক্ত নামাজি নয়, লক্ষণও নাই, আর এইরকম নামাজ কবুল হবে না, এরা হচ্ছে গুমরাহ। যেমন আব্দুল মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বলছে, ওয়ালাউ সাল্লাইতুম ফি বুয়ুতিকুম, তোমরা নিজের নিজের বাড়িতেই যদি নামাজ পড়তে থাকো, লা দালালতুম, তাহলে তোমরা পথভ্রষ্ট গুমরাহ হয়ে যাবে, গুমরাহ এতে কোনো সন্দেহ নেই। আর শয়তান তাদেরকে গ্রাস করবে, এটাও আরেক হাদিসে রয়েছে, যে কোনো জায়গায় কেউ জামাতে যদি হাজির না হয়, ইল্লা ইস্তাহওয়াজা আলাইহিম শয়তান, শয়তান তাদের ওপর বিস্তার লাভ করে বা ছেয়ে যায়, শয়তানের দাপট চলে তার জীবনে, তার লাইফে তো শয়তান যে কোনো ভাবে গুমরা করার চেষ্টা করে, কিন্তু যারা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে সহজে শয়তান তাকে স্বীকার করতে পারবে না, অত সাহস হবে না যে এর শারীরিক ক্ষয়ক্ষতি করব, তার আর্থিক ক্ষয়ক্ষতি করব, বা তার ইমানের ক্ষয়ক্ষতি করব, আমলের ক্ষয়ক্ষতি করব, এই সাহস করতে সহজে শয়তান পারবে না। আল্লাহ পাক আমাদের যেন নামাজের হেফাজতের তৌফিক দান করেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন, এরা কি রসুলকে চেনে না, অথচ রসুলকে ভালো করে চেনে, যে আমাদের মাঝে এই লালিত পালিত মানুষ হয়েছে, আর কত সত্যবাদী মানুষ, কত আমানতদার মানুষ, আমাদের টাকা পয়সা সোনা দানা সব মুহাম্মাদের কাছে রাখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ইয়াকুলুনা বিহি জিন্না, নাকি এই কাফের মুশরিকরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উন্মত্ততা রয়েছে, মানে সে পাগল বা জিনে ধরেছে, বল যাহুন না না, জিনেও ধরনি আর তিনি পাগল হননি উন্মাদ হননি, বল যাহুম বিল হক, বরং তাদের কাছে সত্য নিয়ে আগমন করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের কাছে সত্য নিয়ে এসেছে, ওয়াকসারহুম লিল হাক্কি কারিহুন, কিন্তু তাদের অধিকাংশ মানুষ সত্যকে ঘৃণা করে, মানুষের অধিকাংশই হচ্ছে কি এমন চরিত্রের যে তারা সত্যকে পছন্দ করে না, ঘৃণা করে, কারণ সত্যতে স্বার্থে আঘাত লাগে, বাধা লাগে, এটা করতে হবে না, এটা চলবে না, এখানে থেমে যেতে হবে, এখানে থামতে হবে, মানুষ থামতে চায় না, মানুষের বদ স্বভাব কি থামতে চায়, আমি চলছি কেন থামাবে না, আমাকে আমি খাচ্ছি পান করছি কেন থামাবে না, এটা খাবো এটা খাবো না, এটা হালাল এটা হারাম না, আমি বলবো এটা ইনকাম করেন এটা করিয়েন না, না না থামতে চাই না, আর শয়তান তো পিছনে লেগে আছে যে তুই আগে বাড় কেন থামবি তুই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির স্বভাব সম্পর্কে বলছেন যে ওয়াকসারহুম লিল হাক্কি কারিহুন, অধিকাংশ মানুষ সত্যকে ঘৃণা করে থাকে, ওয়ালা বিত্তাবাল হাক্কু আহওয়াহুম, তাহলে সত্যকে যখন পছন্দ করে না, তাহলে সত্য যদি তাদের অনুসারী হয়ে যায়, মানে তাদের মনমর্জি মোতাবেক সত্য পেশ করা হয়, যেটা তাদের পছন্দ লাগে ওইটাই নেবে। শুধু এইরকম যদি আল্লাহ দিন ধর্ম নাজিল করতেন, মানুষের খেয়াল খুশি যদি দিন ধর্ম আল্লাহ নাজিল করতেন, তাহলে প্রত্যেকের স্বভাব আলাদা আলাদা। হ্যাঁ, কাউকে নামাজ হালকা লাগে, রোজা ভারী লাগে, আর একজনকে রোজা হালকা লাগে, নামাজই ভারী লাগে, আর একজনকে দান লাখ লাখ টাকা দান করে দিয়ে অসুবিধা নেই, পয়সা খরচ করতে হালকা লাগে, কিন্তু নামাজ বড় কষ্ট লাগে, তাই না? তাহলে আল্লাহ কোন দিন নাজিল করবেন? নামাজ নাজিল করবেন না রোজা না যাকাত না হজ না কি নাজিল করবে? আল্লাহ ফাকর রব্বুল আলামিন বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে, তারপর আল্লাহ আজাব নেমে আসবে। এই জন্য আল্লাহ ফাকর রব্বুল আলামিন বলছেন যে ওয়ালাবিত্তাওয়াল হক আহওয়া আহম, সত্য যদি তাদের কুপ্রবৃত্তির, তাদের মন মেজাজের, তাদের খেয়াল খুশির অনুসারী হইত, তাহলে কি হয়ে যেত? লাফাসাদাতিস সামাওয়াতুল আরদ, তাহলে আকাশসমূহ আর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত, বা আসমান জমিন কি হয়ে যেত? লন্ডভন্ড হয়ে যেত। ওমান ফিহিন, আর যা কিছু এই দুইয়ের মাঝে রয়েছে, আকাশে এবং জমিনে যা কিছু, সবকিছু ধ্বংস হয়ে যেত, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত, আল্লাহ পাকের আজাব নেমে আসতো, সব ধ্বংস হয়ে যেত। বল আতাইনাহুম বিযিকরিহিম, বরং আমি তাদের উপদেশ তাদের কাছে নিয়ে এসেছি। আতাইনাহুম বিযিকরিহিম, তাদের কাছে আমি উপদেশ পাঠিয়েছি, উপদেশ দিয়েছি তাদেরকে। আতা মানে আশা, আতায়াতি জারাবায়াজ, কিন্তু বা যখন তার সেলা প্রিপজিশন আসে তখন তার অর্থ হয়ে যায় নিয়ে আসা। এই জন্য প্রথম অর্থটা করলাম শাব্দিক অর্থ, বল আতাইনাহুম বিযিকরিহিম, বরং তাদের কাছে আমি তাদের জন্য উপদেশ নিয়ে এসেছি। আল কোরআন, কোরআন আল্লাহ নাজিল করেছেন রাসূলের মাধ্যমে। হ্যাঁ, রাসূলের কাছে আল্লাহ পাক নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন। ফাহুম আন যিকরিহিম মুরিজুন, কিন্তু তারা তাদের উপদেশ থেকে বিমুখ হয়ে যাচ্ছে, মুখ ফিরিয়ে নিচ্ছে। আম তাসআলুহুম খারজান, হে নবী, তাদের কাছে কি তুমি কোনো পারিশ্রমিক চাইছো? তাদের কাছে কি তুমি কোনো বেতন চাইছো? খারাজ, হ্যাঁ, খরচ মানে হচ্ছে বেতন, পারিশ্রমিক। হ্যাঁ, ফখরাজ রব্বিকা খাইর, হে নবী, তোমার প্রতিপালকের যে পারিশ্রমিক রয়েছে, প্রতিদান রয়েছে, তাই হচ্ছে উৎকৃষ্ট। ওয়াহুয়া খাইরুর রাজিকিন, আর তিনি হচ্ছেন সর্বোত্তম রিজিকদাতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কাছে একটা পয়সাও চাননি, তোমাদের কাছে চেয়েছেন কোনো পয়সা? না চাননি। তাহলে তোমরা কেন এই কথা ভাবছো যে মোহাম্মদ কি স্বার্থ নিয়ে এসেছে? আর এসব কথা কেন বলে? তোমাদের স্বার্থে তিনি এসেছেন, আল্লাহর পক্ষ থেকে তিনি নিজের স্বার্থে আসেন নাই। وَإِنَّكَ لَتَدْعُوهُمْ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ, আর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিঃসন্দেহে তুমি তাদেরকে আহ্বান করে থাকো সরল পথের উদ্দেশ্যে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশন, তার ডিউটি হচ্ছে যে তুমি সিরাতে মুস্তাকিমের দিকে কি করো, মানুষকে ডেকে থাকো, আহ্বান করে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইন্নাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি আনিস সিরাতি লানাকিবুন, আর যারা পরকালে বিশ্বাসী নয় তারা এই সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায়। অধিকাংশ মানুষের পথভ্রষ্ট হওয়ার কারণ হচ্ছে পরকাল সম্পর্কে সন্দিহান হওয়া, বা পরকালে অবিশ্বাসী হওয়া, আখেরাত সম্পর্কে গাফিলতি। আখেরাত সম্পর্কে যে যত বেশি সজাগ, সে তত বেশি সংশোধিত মানুষ, তত বেশি ভালো মানুষ হতে পারবে। কারণ আল্লাহ পাক, এক হচ্ছে তৌহিদ, আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ পাকের ক্ষমতার বাইরে যেতে পারবো না, আল্লাহর কাছে সবকিছু রেকর্ড হয়ে গেল, ফেরেশতা রেকর্ড করে নিলেন, মালায়েকা রেকর্ড করে নিলেন, এই ইমান, আল্লাহর প্রতি ইমান। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুন খাবীরুন সামিউ, আল্লাহ জানছেন, সূক্ষ্ম খবর রাখছেন, আল্লাহ সবকিছু শুনছেন, বাসীরুন সবকিছুই দেখছেন, এই কয়েকটা আল্লাহ পাকের গুণ শক্তভাবে মজবুত করে বিশ্বাস করলেই তো ইমান মজবুত হয়ে যায়। আর তারপরে আল্লাহ দেখলেন, আল্লাহ শুনলেন, আল্লাহ খবর রাখলেন, আল্লাহ জানলেন, আল্লাহ পাক রেকর্ড করিয়ে রাখলেন ফেরেশতাদেরকে দিয়ে, আল্লাহ পাকের কাছে মহাসাবা হবে, জবাবদেহি করতে হবে, হিসাব দিতে হবে আখেরাত। আখেরাতকে যারা বিশ্বাস করে তারাই নিজের সংশোধন করতে পারে, তারাই হকের দিকে ফিরে আসতে পারে। আল্লাহ পাক বলছেন যে যারা পরকালে বিশ্বাসী নয় তারা সরল পথ থেকে বিচ্যুত। না কেবল ওয়ালাউ রাহিমনাহুম, আমি যদি তাদের দয়া করেও দিই পৃথিবীতে আর ছাড় দিয়ে দিই, ওয়াকাশাফনা মা বিহিম মিন দুররিন, আর তাদের উপর যে দুর্দশা এসছে, তাদের যে ক্ষয়ক্ষতি বা বিপদ আপদ এসেছে, দুর দারার মানে হচ্ছে নোকসান, ক্ষয়ক্ষতি, তাদের উপর যে বিপদ আপদ এসেছে তা যদি আমি দূরীভূত করে দিই, তারপরে কিন্তু সংশোধন হবে। আল্লাহ পাকের আজাব যখন আসে, কোনো পরিবারের উপর আজাব আসলো, কোনো ব্যক্তির উপর আজাব আসলো, কোনো গ্রামে আজাব আসলো, কোনো অঞ্চলে এলাকায় দেশে আজাব আসলো, আল্লাহ বলছেন যে তাদের উপর দয়া করে যদি এই আজাব আমি দূর করে দিই, তারপরও কাফের মুশরিক অবাধ্য গুনাহগার নাফরমান বেনামাজি কয়দিন নামাজ পড়ে? মা মারা গেছে, এক সপ্তাহ দুই সপ্তাহ নামাজ পড়লো, বাপ মারা গেছে এক দুই সপ্তাহ নামাজ ধরে নিল, স্ত্রী ছেলে মেয়ে মারা গেছে খুব একটু কান্নাকাটি করলো আর এক সপ্তাহ নামাজ একটু ধরে দিয়ে মসজিদ আসছে, তাই না? দেখা যায় আমাদের সমাজের মুসলিমদেরকে এইরকম দেখা যায়। তারপরে নেই, রমজান মাস আসলে একটু মসজিদে আসলো, তারপরে সারা বছর এগারো মাস নেই। আল্লাহ পাক বলছেন যে তাদের উপর দয়া করে যদি তাদের বিপদ আপদ আমি দূরও করে দিই, লালাজ্জু ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, তারপরেও তারা অবশ্যই অবশ্যই তাদের অবাধ্যতার ভ্রষ্টতায় ঘুরপাক খেতে থাকবে। লাজ্জা এলুজ্জ মানে পানির গভীরে চলে যাওয়া, আর তুগিয়ান মানে হচ্ছে বাড়াবাড়ি সীমা লঙ্ঘন, অবাধ্যতা। তাহলে অবাধ্যতাই তারা কি করবে, অবাধ্যতার গভীরে চলে যাবে। ইয়ামাহুন মানে হচ্ছে ঘুরপাক খাওয়া, ঘুরপাক খাওয়া, তারা ঘুরপাক খেতে থাকবে এই গুমরাহিতা তাদের বাড়াবাড়িতে। ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাব, আর নিঃসন্দেহে তাদেরকে আমি আযাব শাস্তি দিয়ে পাকড়াও করে থাকি। হামাস্তাকানু লিরব্বিহিম, কিন্তু তারা তাদের প্রতিপালকের সামনে বিনয়ী হয় না। ইস্তাকানা মানে বিনয়ী হওয়া, তাদের প্রতিপালকের সামনে নত হয় না। দুটি অর্থ করতে পারে, যখনই আল্লাহ পাকের আযাব আসছে, দেখছেন আপনি পারিবারিক সমস্যা, স্ত্রী নিয়ে আপনি খুব লজ্জাকর অবস্থা, আপনার মেয়েকে নিয়ে আপনার খুব লজ্জাকর অবস্থা, মুখ দেখাইতে পারছেন না, আপনার ইত্যাদি কলহ বিবাদ ভাই ভাই, আপনার আত্মীয় স্বজনদের সাথে এরকম, এগুলোকে আল্লাহ পাকের আযাব ধরে আপনি সংশোধন করেন? কি সমস্যা আছে যে আল্লাহ পাকের এরকম আযাব আসছে? কেন এই সমস্যা? ছেলেকে এত টাকা পয়সা খরচ করে পড়াশোনার জন্য দিলেন, না মাদ্রাসায় পড়াইতে পারলেন, না স্কুলেই পড়াইতে পারলেন, কিছুই করতে পারলেন না, কেন? চিন্তা করেন তাহলে, কোথায় রোগটা, কোথায় কারণটা, কোথায় লুকিয়ে আছে? পয়সার ক্ষয়ক্ষতি, শারীরিক ক্ষয়ক্ষতি, বালা মুসিবত, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, কেন? চিন্তা করেন। আল্লাহ পাক বলছেন ফামাস্তাকান, আল্লাহ পাকের আযাব আসছে কিন্তু মানুষ তাদের রবের সামনে বিনয়ী হয় না, নত হয় না, বিনয়ী হইতে হবে তাহলে। অমা এতদার রাউন, আর আল্লাহ পাককে কাকুতি মিনতি করে ডাকেও না। তদার রা মানে হচ্ছে কাকুতি মিনতির সাথে দোয়া করা, আল্লাহকে ডাকা। মানুষের তাহলে উচিত যে আল্লাহর আযাব যদি আসে, ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক, জাতির ওপর হোক, যে কোনো ক্ষেত্রে হোক, আর্থিক ক্ষেত্রে হোক, মানসিক ক্ষেত্রে হোক, কি করবে? আল্লাহর সামনে বিনয়ী হবে, আল্লাহর দিনকে মানার চেষ্টা করবে, আর আল্লাহর সামনে কাউকে তো মিনতি করে দোয়া করবে, কাঁদবে খালেস অন্তর থেকে, যে সর্বদার জন্য আমি সংশোধন করলাম না, টেম্পোরারি বালা মুসিবত এসছে সেই জন্য, আর যখনই এই বালা মুসিবত ফুরিয়ে গেল সুখ আসলো আবার ভুলে গেলাম, এইরকম হইলে হবে না। আল্লাহ অন্তর্জামী, হাত্তা ইযা ফাতাহান আলাইহিম বাবান যা আযাবিন শাদীদ, এমনকি আমি যখন তাদের সামনে কঠোর শাস্তির দ্বার খুলে দিই, মানে আল্লাহ পাকের আযাব যখন নেমে আসে, এজাহুম ফিহে মুবলিসুন, তখন তারা হতাশ হয়ে পড়ে, তারা নিরাশ হয়ে পড়ে, আর কোনো কল্যাণ আসবে না। বালা মুসিবত যখন আসে আর চারিদিক থেকে যখন বিপদ আপদ ঘিরে নেই, তখন মানুষ নিরাশ হয়ে যায়, এই হচ্ছে মানুষের স্বভাব। কিন্তু মানুষের উচিত ছিল সংশোধন করা, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর সামনে বিনীত হওয়া, আল্লাহ পাকের কাছে কাঁদাকাটি করা, তওবা ইস্তেগফার করা আর দোয়া করা, যে কোনো আযাব আসুক। মহামারী, মহামারী আল্লাহ পাকের আযাব। আজকাল যে মহামারীগুলি আসছে, যে আপনার বিভিন্ন রকমের যেগুলোকে ফ্লু বলছেন অথবা ভাইরাস বলছেন, ভাইরাসগুলি আসছে ইদানিং, ভাইরাসের কথা শোনা যাচ্ছে, এগুলি আল্লাহ পাকের আযাব, আপনি এত হালকা করে নিয়েন না। সুতরাং আমাদের কি করা উচিত? আল্লাহর সামনে বিনয়ী হওয়া উচিত, আল্লাহর সামনে, আল্লাহর দিনের সামনে, বিধানের সামনে নত হওয়া উচিত, এবং আল্লাহর সামনে কাঁদাকাটি করা উচিত, আল্লাহকে ডাকা উচিত। অনাবৃষ্টি দুর্ভোগ, বৃষ্টি হচ্ছে না, আল্লাহ পাকের আযাব। ঘূর্ণিঝড়, কালবৈশাখী ঝড়, আল্লাহ পাকের আযাব, আল্লাহর সামনে কান্নাকাটি করেন। মুসলিম জাতি খুন হচ্ছে, মুসলিম জাতির উপর জুলম অত্যাচার হচ্ছে আসামে বর্তমানে, মুসলিম জাতির জুলম অত্যাচার হচ্ছে বার্মায়, মুসলিম জাতির উপর জুলম অত্যাচার হচ্ছে সিরিয়ায়, মুসলিম জাতির উপর জুলম অত্যাচার হচ্ছে আফ্রিকায়, মুসলিম জাতির উপর জুলম অত্যাচার হচ্ছে ফিলিস্তিনে, হামাস্তা কানুলি রব্বেহি মমায়াতদার রাউন, কিন্তু মুসলিম জাতি না আল্লাহর সামনে বিনয়ী হচ্ছে আর না আল্লাহর সামনে কাউকে মিনতি করছে দোয়া করার তৌফিক হচ্ছে। আল্লাহ পাক আমাদের সংশোধন করার জন্য তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরের ইসলাহ করার তৌফিক দান করেন, অন্তরে আমাদের ইমানকে যেন মজবুত করে দেন, আল্লাহ পাক রব্বুল আলম পাঁচ অক্ত সালাত কায়েম করার জন্য তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তওবা করে তাঁর দিকে ফিরে আসার তৌফিক দান করেন, তাঁর রহমত যেন আমাদেরকে দুনিয়াতে আখেরাতে দান করেন। আল্লাহ পাক আমাদের সকল ভাই বোনদেরকে, মুসলিম ভাই বোনদেরকে যারা এখানে আছেন অথবা অনলাইনে আছেন বা যারা নেই আসার সুযোগ পাইনি, আল্লাহ পাক সকলকে হেদায়েতের উপর রাখেন আর সকলকে আল্লাহ পাক যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون وهو الذي ذرأكم في الأرض وإليه تهشرون وهو الذي يحيي ويميت وله اختلاف الليل والنهار أفلا تعقلون। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের প্রত্যেকটি বস্তু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যা আমাদের কাছে রয়েছে সবকিছু আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের কুদরত ক্ষমতার বহিঃপ্রকাশ। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন নবী করে এবং যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়তের জন্য রাসূল করে প্রেরণ করেছেন। আমাদের তাফসীর হবে সূরাতুল মুমিনুনের আয়াত নম্বর 78 থেকে। এই আয়াতগুলিতে আল্লাহ পাক তার কুদরত, তার গুণাবলী, তার সৃষ্টি রুবুবিয়াতের কথা উল্লেখ করেছেন, আল্লাহ পাকের কাজ, আল্লাহ পাকের রুবুবিয়াত প্রভুত্ব, এই ক্ষেত্রে আল্লাহ পাক একক এই বিষয়টি আল্লাহ পাক উল্লেখ করে মানব জাতিকে দাওয়াত দিয়েছেন আল্লাহ পাকের তৌহিদ, দে উলুহিয়াত বা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাকের একত্বের দিকে। অর্থাৎ আল্লাহ পাক যখন সৃষ্টি করেছেন সবকিছুই, তোমাদের শ্রবণ শক্তি আল্লাহর দান, তোমাদের দৃষ্টি শক্তি আল্লাহ পাকের দান, তোমাদের হৃদয় কলব আল্লাহ পাকের দান, সবকিছু আল্লাহ পাকের দান, তো দানকারী আল্লাহ পাক আর এবাদত সেজদা দুয়া ফরিয়াদ কামনা এসব আল্লাহ ছাড়া অন্যের কাছে, আল্লাহর দাসের কাছে করবে না, বরং আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহকে সেজদা করো, আল্লাহ পাকের এবাদত করো, আল্লাহ পাককে ডাকো। এই হচ্ছে তৌহিদে রুবুবিয়াতকে আল্লাহ পাক পেশ করে, যা কাফের মুশরিকেরা মানত, আরব মুশরিকেরাও মানত যে সৃষ্টিকর্তা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, প্রতিপালক আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। যখন আল্লাহ পাক সবকিছুর মালিক, সবকিছুর সৃষ্টিকর্তা, তাহলে সমস্ত ইবাদত বন্দেগীর হক রাখেন একমাত্র আল্লাহ। এ হচ্ছে তৌহিদে রুবুবিয়াতকে তৌহিদে উলুহিয়াতের জন্য বা তৌহিদুল ইবাদার জন্য দলিল প্রমাণ হিসাবে পেশ করা। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়াহুয়াল্লাযী আনশাআলাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা। আল্লাহ তো সেই সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন আস-সামআ, শ্রবণ শক্তি, শোনার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, কান সৃষ্টি করেছেন, ওয়াল আবসার আর দৃষ্টি শক্তি আল্লাহ পাক চক্ষু সৃষ্টি করেছেন, ওয়াল আফিদা ফোয়াদের বহু বচন তোমাদের হৃদয়গুলিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কালিলাম্মা তাশকুরুন কিন্তু তোমরা খুব কমই আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো, শুকরিয়া আদায় করে থাকো, আল্লাহ পাকের শুকরিয়া তোমরা খুব কমই করো। কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া, আল্লাহ পাকের নিয়ামত, এই যে শোনার শক্তি আল্লাহ দিয়েছেন, এর মূল্য দেন তো দেখি আল্লাহ পাককে, এর হক আদায় করেন তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে, আল্লাহ যে দেখার শক্তি দিয়েছেন এর হক আদায় করেন তো দেখি, কত টাকা দিয়ে আপনার চক্ষু বিক্রি করবেন, কেউ যদি 10 লাখ টাকা দেয় আপনার দুই চোখ বিক্রি করবেন? হ্যাঁ, কখনো না। আপনার হাড়টা বিক্রি করবেন, আমি হাড়টা দিয়ে দেবো কাউকে, দান করে দেবো, করবেন? কখনো করবেন না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এসব সৃষ্টি করেছেন, তার হক তোমাদের ওপর রয়েছে এবং আল্লাহ পাকের এগুলি নিয়ামত, আল্লাহ পাক তার নিয়ামত বান্দাকে স্মরণ করিয়েছেন, যার অনুগ্রহ তোমাদের উপর রয়েছে, যার নিয়ামত রয়েছে তার শুকরিয়া আদায় করা উচিত, তার শুকরিয়া অন্তর থেকে তার প্রতি বিশ্বাস স্থাপন করা, ইমান নিয়ে আসা। কথাই শুক্রিয়া হচ্ছে তার তৌহিদের শাহাদাত দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং তার স্বীকৃতি দেওয়া, আর মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু পাকের রসুল, আল্লাহর দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির মাধ্যমেই জানতে হবে, অন্য কোনো মাধ্যম দিয়ে নয়, এ কথার স্বীকৃতি দেওয়া, মুখে এসে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, আর তার প্রত্যেকটি ক্ষেত্রে জীবনের বাস্তবায়ন করা হচ্ছে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। কিন্তু তোমরা খুব কম আল্লাহ শুকরিয়া আদায় করে থাকো। ওয়াহুয়াল্লাযী যারআকুম ফিল আরদ, আল্লাহ তো সেই সত্তা যিনি তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন, যারা মানে ছড়িয়ে দেওয়া, কখনো কখনো সৃষ্টির অর্থে, কারণ আল্লাহ পাক সৃষ্টি করেই ছড়িয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন ফিল আরদ, পৃথিবীতে, ওয়াইলাইহি তুহশারুন, আল্লাহপাক যেই আল্লাহপাক তোমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, কাউকে পূর্বে, কাউকে পশ্চিমে, কাউকে এশিয়ায়, কাউকে আফ্রিকায়, কাউকে আরব জগতে, কাউকে পশ্চিমা জগতে, আল্লাহপাক উত্তরে দক্ষিণে আল্লাহপাক ছড়িয়ে দিয়েছেন, কারো রিজিক এখানে, কারো রিজিক ওখানে, কেউ পূর্ব থেকে পশ্চিম চলে যাচ্ছে রিজিকের সন্ধানে, কেউ পশ্চিম থেকে পূর্বে আসছে সন্ধানে রিজিকের সন্ধানে। এইভাবে আল্লাহপাক সৃষ্টির ক্ষেত্রে যখন মানুষ পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে তখন আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের ভাগ বন্টন, আর আল্লাহ পাক রব্বুল রুজি রোজগার আল্লাহ পাক ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, জন্মগ্রহণ করলেন কোথায়, লালিত পালিত হলেন কোথায়, আর তার রুজি রোজগার করছেন কোথায়, আর আপনার কবর হলো কোথায়। সুবহানাল্লাহ, তোমাদেরকে পৃথিবী আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন, আর তারপরে আমরা দু চার দশটা জিনিস এদিক ওদিক যদি হয়ে যায়, বিক্ষিপ্ত হয়ে যায়, তো সবগুলি আর খুঁজে পাই না। হ্যাঁ, দশটা গুলি এদিক ওদিক ছিটিয়ে দেন, তারপর আর দশটা পুরা করতে পারেন না, কোথায় খুঁজেই পান না, কোথায় হারাইল। ওয়াইলাইহি তুহশারুন, কিন্তু তোমরা সকলে তার কাছে একত্রিত হবে, আল্লাহ সকলকে জমা করবেন, সবার হাসর হবে, আল্লাহ পাক সবাইকে সেখানে একত্রিত করবেন, জবাবদেহি করতে হবে, এই চিন্তা রাখো, এই বিশ্বাস রাখো, এবং সেই বিশ্বাস অনুমতে বিশ্বাস অনুপাতে কাজ করো, আমল করো। ওয়াহুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আল্লাহ তো সেই সত্তা যিনি প্রাণ দান করেন, হায়াত দিয়েছেন, কিছু ছিলেন না আপনি আপনার জন্মের পূর্বে, আপনার নাম গন্ধ ছিল না, আপনি না থেকে হ্যাঁ এসেছেন, আদাম থেকে ওজুদ এসছেন, হাল আতা আলাল ইনসান হিন মিনাদ দাহর, প্রত্যেক মানুষের উপর কি এমন একটা মুহূর্ত সময় আসেনি, লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, কোন উল্লেখযোগ্য কিছুই ছিল না, কিছুই ছিল না যে এই নামের কোন লোক পয়দা হবে, লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, তারপর আল্লাহ পাক সৃষ্টি করলেন, সামি করলেন, বসির করলেন, আল্লাহ কত কি দিলেন তোমাকে। তো মহান আল্লাহ ইরশাদ করছেন যে আল্লাহ পাক তোমাকে হায়াত দান করেছেন, ওয়া ইউমীত, আর তারপরে আল্লাহ পাক মৃত্যু ঘটাবেন, মত একদিন আসবেই, আসবে সকলের, কখনো মত থেকে গাফিল থাকিয়েন না, মত আসবেই, কিন্তু মত আসার পরে কি হবে, এতে যে কেন গাফিল, মত আসা তো কাফেরও বলে, মরতে হবে, ও জানছে যে সবাই আমার আশপাশ থেকে চলে যাচ্ছে, আমাকে কখন চলে যেতে হবে, আগে হোক আর পরে হোক, কিন্তু মতের পরে কি হবে, আখেরাতের জগৎ থেকে কেন গাফেল মুসলিম, সেখানে বিচার দিবস হবে, বদলার দিবস হবে, সেখানে বদলা দেওয়া হবে, আমলের কোন সুযোগ সুবিধা থাকবে না, আর এখানে বদলা নেই কিন্তু আমল রয়েছে, আমলের সুযোগ রয়েছে, ইমান আর কর্মের সুযোগ রয়েছে, নেক আমল বাড়াও আর পাপ থেকে বাঁচো, আল্লাহ পাক হায়াত মত দান করে থাকেন। ওয়ালাহতিলাফুল লাইল ওয়ান নাহার, এবং তারই জন্য মানে তিনি একমাত্র মালিক রাত এবং দিনের আবর্তন বিবর্তনের, রাতের পরে দিন নিয়ে আসেন, দিনের পরে রাত নিয়ে আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, এ কার ক্ষমতাই হয়, আল্লাহ পাকের কুদরতে হয়, আল্লাহ করে থাকে, একমাত্র মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরে এই রাত দিনের আবর্তন বিবর্তনের মধ্যে রাত দিনের ছোট বড় হওয়া, একমাত্র মালিক এসবের আল্লাহ পাক রব্বুল আলামিন। আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না, তোমরা কি নিজের বিবেক বিবেচনা করো না, বল কালু, এসব আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের দান, এসব পেয়েও তোমরা আল্লাহকে ভুলে গেলি, আল্লাহ পাকের পকড়াওকে ভুলে গেলি, আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে, এসব থেকে গাফিল হয়ে থেকে গেলে তোমাদের এই আচরণ থেকে গেল, যেমন প্রাচীন যুগ থেকে কাফের মুশরিকরা বলেছে, বল কালু মিসলা মা কাল আল আউয়াল, বরং মানুষরা কাফেররা ওই বলে থাকে যুগে যুগে, মিসলাম মা কাল আল আউয়ালুন, যেমন আগের লোকেরা বলেছে, পূর্ববর্তী লোকেরা কাফেররা যেমন বলেছে যে আমরা এসেছি চলে যাব, মাটিতে মিশে যাবো, হাড় হাড়ি সরে যাবে, পচে যাবে, আর কি হবে? যেন আল্লাহ পাক পেটে খাওয়ার জন্য আর যৌন ক্ষুধা দূর করার জন্য পয়দা করেছেন, গরু ছাগলকে আর কুকুর শৃগালকে যে উদ্দেশ্যে আল্লাহ পয়দা করেছেন খাও দাও, আর তাতে তো একটা উদ্দেশ্য আছে যে মানুষের উপকারের জন্য এইসব প্রাণীকে আল্লাহ পাক আর গাছপালাকে আল্লাহ সৃষ্টি করেছেন। হ্যাঁ, অন্যান্য সৃষ্টি আল্লাহ পাক মানুষের জন্য খালাকালাকু মাহফিল আরদে, জমিনিয়া পৃথিবীতে যা আছে প্রাণী হোক আর উদ্ভিদ হোক যা কিছু রয়েছে আল্লাহ পাক মানুষের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। তুমি কার উদ্দেশ্যে পয়দা হলে? তুমি যদি নিজের সৃষ্টির উদ্দেশ্যই জানলে না যে আল্লাহ পাক কি জন্য আমাকে মানুষ করে সৃষ্টি করলেন, শুধু খাওয়ার জন্য, শুধু যৌন ক্ষুধা দূর করার জন্য? এই দুটি গুণ, দুটি চাহিদা আর দুটি কামনা বাসনা তো গরু ছাগল অহিংস পশুরও রয়েছে, তাহলে পার্থক্য কোথায়? হ্যাঁ, সৃষ্টির সেরা আর কত সুন্দর রূপ চেহারা তোমার মাঝে আর পশু পাখির মাঝে, কি পার্থক্য থাকলো তাহলে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব লোকদের সম্পর্কে বলেছেন যারা নিজের সৃষ্টির রহস্য কি জানলো না, কেন আল্লাহ পাক সৃষ্টি করে সৃষ্টির উদ্দেশ্যকে জানলো না, অনুধাবন করলো না এবং তার বাস্তবায়ন করলো না, এদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ পর্যন্তর মতো, বরং না চতুষ্পদ জন্তুর চাইতে ভালো, বাল হুম আযাল, তার চাইতে বেশি হতভাগা, তার চাইতে বেশি নিকৃষ্ট পথহারা। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন যে কালু, আগের লোকেরা কি বলেছে আর এই কাফেররা কি বলে, যুগে যুগে কাফেরদের ভাষা একই, কি কালু তারা বলতো আইজা মিতনা, আচ্ছা বলো যখন আমরা মারা যাব, মিত নাও হয় আর মুত নাও হয় দুটো হইতে পারে, মাতায়া মুত থেকে মুত্ত মুত না হবে, আর যদি মাতায়া মাত সামে আসমাও থেকে, আরবি গ্রামার যারা বুঝেন তাদের কিছুটা জ্ঞান দেওয়ার জন্য, কারণ অনেকে অল্প যাদের সার্ফ জানা আছে গ্রামার জানা আছে হতমম্ব হবেন যে আমরা তো জানি ইয়ামুত আমুত, তাহলে যদি মাতায় আমুত হয় তাহলে মুত না হয়, যেমন কুলনা, কুল তো কুলনা, কালা ইয়া কুল না সারায়ন সর থেকে কুলনা, হ্যাঁ কিলনা হয় না, বুঝা গেছে? কিন্তু খাফা ইয়া খাফো বাবে সময় আসমা থেকে খিফনা, খিফনা ওখানে ওই রকমই মিত না এখানে, তাহলে মাতায় আমুত হয়ে থাকে মাতায় আমাত হয়ে থাকে, এ হচ্ছে আরবি গ্রামার। আল্লাহ পাক কোরআনে কারিমে ইয়ামুতু ব্যবহার করেছেন আসার অনুসর থেকে মাতা ইয়ামুতু, আর এখানে মিতনা সামিয়া থেকে ব্যবহৃত হয়েছে, সামিয়া স্মবাব থেকে। আল্লাহ পাক এরশাদ করছেন যে কাফেররা বলতো যুগে যুগে আয়দা মিতনা, আচ্ছা আমরা যখন মারা যাব, ওকুন্না তুরাবান, আর আমরা মাটিতে পরিণত হব, ওয়াইজ আমার আর হাড় হাড্ডিতে পরিণত হব, শরীর পচে যাবে, কিছুদিন হাড় হাড্ডি থাকবে, তার হাড় হাড্ডিও পচে যাবে, মাটি হয়ে যাবে সবকিছু, আইন্না লামাবউসুন, তারপরেও কি আমাদেরকে উত্থিত করা হবে, আমাদেরকে কি উঠানো হবে? না না না, এইসব কথা কে বললাম, এসব কথা কাল্পনিক কথা, মানুষের তৈরি কথা, তৈরি করা কথা। ফালু তারা এরকমই বলতো, লাকাদ ওয়েদনা নাহনু ওয়া আবাউ নাহাযা মিন ক্বাবলু, আরো বলতো তারা এই ধরনের প্রতিশ্রুতি আমাদেরকেও দেওয়া হয়েছে আর আমাদের পূর্বপুরুষদেরকে এর পূর্বে দেওয়া হয়েছে, আমাদের বাপদাদাদেরকে এইরকমই অনেক লোকের এসে বলতো যে একদিন উঠতে হবে, জবাব দিতে হবে, আল্লাহর কাছে হিসাব হবে, সুদ খাবে, ঘুষ খাবে, বেইমানি করবে, খুন করবে, জানা করবে, জবাব দিতে হবে, নামাজ ছাড়বে, জবাব দিতে হবে, কিয়ামতের দিনে প্রথম হিসাব হবে নামাজের। হ্যাঁ, আল্লাহ পাক শিরকারীকে কখনো মাফ করবেন না, কাফের মুশরিককে আল্লাহ পাক চিরকাল জাহান্নামে রাখবেন, এই সব কথা, আর উঠতে হবে, এই সব কথা আগের লোকেরাও বলতো কিছু আর এখন এরা বলে থাকে, এই রকম ওয়াদা প্রতিশ্রুতি আমাদেরকে অনেকেই দিয়েছে, আমাদের পূর্বপুরুষদেরকেও দিয়েছে। ইন হাজা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলি পূর্বযুগের লোকদের উপকথা, কিস্সা কাহিনী, আসাতির অস্তুরাতুরের বহুবচন, অস্তুরা মানে কল্পিত কিস্সা কাহিনী, পুরনো যুগের অনেক কপল কল্পিত কিস্সা কাহিনী আছে, আসলে ঘটেনি, কিন্তু এইসব কিস্সা কাহিনী খুব মশহুর আছে। হ্যাঁ, আমাদের দেশে সোনাভানের, সোনাভান শুনেছেন? সোনাভানের কিস্সা কাহিনী, ও যে জলপান না কি ওতে এত মনে এত খাই, ওইসব এই ধরনের বহু কিস্সা কাহিনী রয়েছে, এরকম বহু কিস্সা কাহিনী মুসলিম সমাজেও ছড়িয়ে আছে যেগুলির কোনো বাস্তবতা নেই, এগুলিকে বলা হয় উস্তুরা, হ্যাঁ কল্পিত কিস্সা কাহিনী, উপন্যাস ঘটেনি, সেগুলি কিস্সা করে বর্ণনা করা। তো এরা বলতো যে আখেরাতের কথা, পরকালের কথা জবাব দিতে হবে, হিসাব হবে, মাটি থেকে আবার মানুষ উঠবে, এসব কথা হচ্ছে আফাতিরুল আউয়ালিন, এগুলি হচ্ছে পূর্ব যুগের লোকদের উপকথা বা কিচ্ছা কাহিনী, এই কিচ্ছা কাহিনী ছাড়া আর কিছুই নয়। আল্লাহ ফাক রব্বুল আলামিন তার রুবুবিয়াত সম্পর্কে আরো কয়েকটি কথা এই আয়াতগুলিতে যা সামনে আসছে ইরশাদ করেছেন, কুল হে নবী, এই মুশরিকদেরকে জিজ্ঞেস করো, লেমানিল আরদ আমান ফিহা, পৃথিবী কার, অমান ফিহা, আর যা পৃথিবীতে রয়েছে, মান আসলে যে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়, পৃথিবীতে যে কেউ রয়েছে, কিন্তু কখনো কখনো মান মায়ের অর্থে ব্যবহৃত হয়, তার মানে এখানে শুধু এই কথাই বোঝানো হয়নি যে যেগুলি প্রাণী সেগুলিকে বা যেগুলি কি বলা হয়েছে জাবিল অকুল অর্থাৎ বিবেক সম্পন্ন সৃষ্টি যেমন মানুষ, জিন আর মালায়েকা ফেরেশতাকে শুধু বোঝানো হয়নি, যে জমিন কার আর জমিনে যারা আছে অর্থাৎ জিন আছে মানুষ আছে এগুলির মালিক কে, শুধু এগুলিকে বোঝানো, এদেরকে বোঝানো হয়নি, বরং সবকিছুকে বোঝানো হয়েছে, পশু পাখিকে বোঝানো হয়েছে যেগুলি জ্ঞানহীন বিবেকহীন, এইরকমই গাছপালাকে বোঝানো হয়েছে, তারপরে আপনার যে কোনো পদার্থকে বোঝানো হয়েছে, যা কিছু আছে, অমান ফিহা মানে অমাফিয়া, যা কিছু জমিন আছে এগুলির মালিক কে, খনিজ সম্পদের মালিক কে, পেট্রোলের মালিক কে, স্বর্ণ চাঁদের মালিক কে, মণিমুক্তার মালিক কে, সাগরে নদ নদীতে যে মাছ রয়েছে এগুলির মালিক কে, জমিনের মালিক, লেমানিল আরজ, পৃথিবী কার, অমান ফিহার, পৃথিবীতে যা আছে এসব কার, কে সৃষ্টি করেছেন, এগুলির ওপর কার কর্তৃত্ব, কার মালিকানা চলছে, ইনকুন্তুম তাআলামুন, তোমরা যদি জানো তো বলো। আর আরো মুশরিকেরা সৃষ্টিকর্তা আল্লাহকে জানত, আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, মানুষ জিন আল্লাহ সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ রিজিক দিয়ে থাকেন, আল্লাহ রুবুবিয়াত আল্লাহর কাজগুলিকে আল্লাহর জন্য মানত। আরো মুশরিকের আবু জাহল আবু লাহাব এত নির্বোধ ছিল না, মুশরিক ছিল কিন্তু এত নির্বোধ ছিল না যে বলবে যে লাতুজ্জা মানাত, এইসব দেব দেবী মানুষকে সৃষ্টি করেছে, আমাদের রিজিক দেয়, আমাদের ছেলে দেয়, যেমন আজকালকার কিছু অধম মুসলিম আছে, নামদারি মুসলিম, যারা বলে এটা এই ছেলেটা আমার বাবার দান, আমার বাবার দরগাহে গিয়ে রোগ ভালো হয়েছে, হ্যাঁ, এই যে আমার যে ব্যবসা বিজনেস দেখছেন, ওই যে বাবার দরগাহে গিয়ে চাদর চড়িয়ে এসেছিলাম, তার যে ফল সেই বাবা দিয়েছে, তাহলে আল্লাহ রুবুবিয়াত তো এই অধম গুলি শিরক করে থাকে। আর আরব মুশরিকরা আল্লাহ পাকের এবাদতে শিরক করত, মানে দেব দেবী এইগুলিকে লাতুজ্জা মানাতকে আল্লাহর কাছে পৌঁছার ওসিলা সিঁড়ি মনে করত, মাধ্যম মনে করত, এই জন্য দোয়া এবাদত পুজো এগুলি উপাসনা এগুলি এদেরকে দিত, কিন্তু সৃষ্টিকর্তা রেজিক দাতা ভালো মন্দের মালিক আশ্রয় দাতা ওই ওপরওয়ালাকে মনে করত, হিন্দুদের ভাষায় ওপরওয়ালা, হ্যাঁ ওরা ওপরওয়ালা বলে, বলে না জি হ্যাঁ। তাহলে যারা মুসলিম সমাজের এক শ্রেণীর সৃষ্টিকারী শিরিককারী, এই শিরিককারীরা তো আগের যুগের শিরিককারী চাইতে এই দিক থেকে জঘন্য, যে রুবুবিয়াত আল্লাহর কাজেও শিরক করে আর বান্দার কাজেও শিরক করে, রুবুবিয়াত শিরক করে, তাওহীদের রুবুবিয়াত নষ্ট করে, আর তাওহীদুল ইবাদা তাওহীদুল উলুহিয়াও নষ্ট করে, আর মুশরিকরা তাওহীদে উলুহিয়াত নষ্ট করত, ইবাদত আল্লাহর কাছ থেকে ভাগ করে নিত কিছু এদের জন্য দেবদেবীর জন্য, কিছু আল্লাহর জন্য। সূরা আনআম আল্লাহ পাক এই মুশরিকদের সম্পর্কে বলেছেন যে মুশরিকরা বলতো হাযা লিল্লাহ ওয়া হাযা লিশরাকায়না, এটা হচ্ছে আল্লাহর জন্য, হ্যাঁ মানে হচ্ছে আল্লাহর জন্য, আর তারপরে যে জবাই টবাই করলাম আর দেব দেবীর গায়ে মাখিয়ে দিলাম রক্ত কুরবানি করে, এটা হচ্ছে হাজালেশ্বরা কায় না, কিছু দেব দেবীর জন্য কিছু আল্লাহর জন্য। তাহলে এরা এবাদতে ভাগ বটোয়ারা করতো, আল্লাহকে কিছু দিত আল্লাহর হক আর বাকি আল্লাহর হক গুলি কেড়ে নিয়ে গাইরুল্লাহকে দেব দেবী কি দিত, কিন্তু আমাদের সমাজের মুশরিকরা আল্লাহ রুবুবিয়াত আল্লাহর কাজগুলিকে কেড়ে নিয়েছে, যে আল্লাহ তুমি একাই কাজ সামলাতে পারবে না, সেজন্য তোমার ডান বামে হাত ডান হাত মাম হাতের প্রয়োজন রয়েছে, গোস কুতুবের প্রয়োজন রয়েছে, এরা কেউ ছেলে দেয়, এরা কেউ রোগ ভালো করে, এরা মনের কামনা বাসনা পূরণ করে, আর এরা হায়াত মতের মালিক, এরা মৃতকে জীবিত করে দিয়ে, এরা বলে কুম্বে ইজনি, আমার হুকুমে উঠো, আর উঠে যায় মৃত জীবিত হয়ে যায়, আউযুবিল্লাহ, আল্লাহ পাকের কাজে এরা শিরক করে ফেল, রবু তাওহীদ রুবুবিয়াত শিরক, এদের আর তাওহীদ উলুহিয়াত শিরক। এদেরকে জিজ্ঞেস করলে আরো মুশরিকরা কি বলতো, সায়াকুলুনা লিল্লাহ, আল্লাহ বলছেন, অবশ্যই তারা বলবে, নিশ্চিত তারা বলবে যে এসবের মালিক আল্লাহ, এসব আল্লাহর, জমিন আল্লাহর, জমিনে যা কিছু আছে আল্লাহ পাকের, কুল, তাহলে হে নবী তাদেরকে বলো আফালা তাযাক্কারুন, তাহলে কি তোমরা উপদেশ নিচ্ছ না, তাহলে উপদেশ নাও। যখন আল্লাহর তাহলে ইবাদত আবার লাতুজ্জামানা দেব দেবীর কেন হবে, 360 মূর্তির পূজা কেন হবে? কুল হে নবী আরো বলো, মান রাব্বুস সামাওয়াতি সাবি ওয়া রাব্বুল আরশিল আযীম, সাত আকাশ সমূহের অধিপতি কে, পালন কর্তা কে, রব কে? ওয়া রাব্বুল আরশিল আযীম, আর মহান আরশের রব মালিক কে? মহান আরশ আল্লাহ পাকের আরশ, আর আল্লাহ পাকের আরশ আছে, আর তা হচ্ছে মহান, তা হচ্ছে আরশে আযীম, তা হচ্ছে আরশে করিম। এই সুরার এই আয়াতে আল্লাহ আরশে আযীম বলেছেন, আর সামনে এই সুরার শেষ দিকে আসছে রব্বুল আরশিল করিম, সে হচ্ছে সম্মানিত আরশ, সম্মানিত আরশ, এবং সে হচ্ছে কি মহান আরশ, আল্লাহ পাকের আরশ। ও রব্বুল আরশিল আযীম, মহান আরশের অধিপতি কে? সায়াকুলুন, এই আরব মুশরিকের আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া নাস্তিকও ছিলেন না, আর এরা আল্লাহ পাকের আরশ কে অস্বীকার করত না। হ্যাঁ, আল্লাহ পাকের আরশ মানে আল্লাহ পাকের ক্ষমতা হাতে নেওয়া, এই অপব্যাখ্যা করতো, এই তাহরিফ করতো না আল্লাহ পাকের আসমা সিফাতি, বরং তারা বলতো কি সায়াকুলুল্লাহ, আল্লাহ পাক বলছেন, অবশ্যই তারা বলবে যে সব আল্লাহ, মানে কি আল্লাহ জিজ্ঞাসা, সাত আসমানের মালিক আল্লাহ, আল্লাহ পাকের সাত আসমান এবং আরশে আযীমের মালিক আল্লাহ। কুল, তাহলে তাদেরকে বলো যখন আল্লাহ পাকই সব কিছুর মালিক, কুল আফালা তাত্তাকুন, তাহলে কি তোমরা আল্লাহকে ভয় করবে না, তাহলে কি তোমরা পাপ থেকে বাঁচবে না? কুল আরো হে নবী বলো, মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, কে সেই সত্তা, কে সেই ক্ষমতার মালিক যার হাতে প্রত্যেক বস্তুর একচ্ছত্র কর্তৃত্ব রয়েছে, মালিকানা রয়েছে, মুলক মানে মালিকানার মালাকুত সার্বিক মালিকানা, একচ্ছত্র অধিপতি কে? একমাত্র মালিক, আর কোন মালিক নাই, তিনি কে, সেই সত্তা কে? অহু আয়ুজির, এবং তিনি আশ্রয় দান করেন, একমাত্র আল্লাহ আশ্রয় দিতে পারেন, আর আল্লাহ পাক আশ্রয় দিলে কেউ তার ক্ষয়ক্ষতি করতে পারে না। ওয়ালা ইউজারু আলাইহি, আর আল্লাহ পাক পাকড়াও করলে, আল্লাহ পাকের আযাব নেমে আসলে, ওয়ালা ইউজারু আলাইহি, তার মোকাবেলায় কেউ আশ্রয় দিতে পারে না, তার বিরুদ্ধে আশ্রয় দেওয়া যেতে পারে না। আল্লাহ বলছেন মজহুলের সে, ওয়ালা ইউজারু আলাইহি, আল্লাহর বিরুদ্ধে আল্লাহর মোকাবেলায় কেউ আশ্রয় দিয়ে দিবে? আল্লাহ তুমি মারতে চাইছো, আমি মারতে দেব না। কি পীরদের কিচ্ছা কাহিনীতে সব নেই, হ্যাঁ চিন্তা করুন তো, তাহলে এই আয়াত বিরোধী নয়, এই তাহলে আয়াত বিরোধী আকিদা, শিরকি আকিদা নয়। আল্লাহ যদি মারেন তাহলে কেউ জীবন দিতে পারে না, আর বলছে আল্লাহ মেরে দিলেন, এই নাতিকে একটাই নাতি আমি দেব একে, তাবরিজ শামস তাবরিজি বলছে, কুম্ভ ইজনি বলতেই চিন্তা হয়ে উঠে গেল। আর দেশের হক্কানি পীরের কিতাব আছে, আর তার সমর্থন হচ্ছে যে এতে তাওহীদ আসে না, এটা ঠিক আছে, কথা ঠিক আছে, এইরকম শিরকি কথাও ঠিক আছে, এর নাম নাকি ইসলাম, এর নাম কানি হক্কানি পীরের তরিকা, বুঝতে পারলেন তো, এই হচ্ছে হক্কানি তরিকা। আল্লাহ বলছেন আল্লাহ পাক আশ্রয় দান করেন, আর আল্লাহর বিরুদ্ধে কেউ আশ্রয় দিতে পারেন না। আল্লাহ বলছেন মারবো, আর কেউ আশ্রয় দিয়ে দিল, আর আল্লাহ মারতে পারলেন না। হ্যাঁ, যেমন আপনার বড় ছেলে ছোট ছেলেটাকে মারতে আসছে, আর দৌড় দিয়ে গিয়ে মার কাছে বাপের কাছে আশ্রয় নিয়ে নিল, আর মারতে পারল না, কারণ ওখানে আর ক্ষমতা চলছে না বাপের সামনে, মায়ের সামনে, তাই না? তো আল্লাহর সামনে তাই নাকি, যে আল্লাহ পাক মত দিতে চান, হ্যাঁ, আর আল্লাহ পাক ছেলে দিতে চান না, আল্লাহ পাক রব্বুল আলামিন, এইরকম কিছু আছে যে এমন কি ছেলে বলছে ছেলে মেয়ে সন্তান সন্ততি তার কিসের নেই, লোহে মাহফুজ লিখা নেই, মানে তকদিরেই নেই, তারপরে পীর দিয়ে দিল। কোন বাড়াবাড়ি করে বলছি না, আমি পড়ে বলছি, এই পীরদের কিতাবে আছে, আল্লাহ আশ্রয় দিচ্ছেন না, ও আশ্রয় দিয়ে দিচ্ছে, আল্লাহ তুমি দিবে না ছেলে মেয়ে, আমি দেব, তোমার লোহে মাহফুজে নেই, আমার কাছে আছে। সুবহানাল্লাহ, কোরআন কি শিখাচ্ছে, আর পীরতিন তন্ত্র কি শিখাচ্ছে, সুফিবাদ কি শিখাচ্ছে, আর এই সুফিবাদের নাম হচ্ছে ইসলাম। সুফিবাদ নাকি আল্লাহ নৈকট্য লাভের উপায়, সুফিবাদ না হইলে নাকি যার পীর নাই তার পীর শয়তান, না যার মধ্যে সুফিবাদ আছে সে শয়তানের রাস্তায় রয়েছে, চিন্তা করুন তো দেখি। কোরআন আয়াতকে বুঝুন, কোরআন শুধু তেলাওয়াত করিয়েন না, দুনিয়ার কোন কিতাব একটা নোটিশ, হ্যাঁ আপনার ছেলে স্কুলে পড়ে ইংলিশ মিডিয়াম স্কুলে, ক্লাস ওয়ান টু এ পড়ে, কেজিতে পড়ে, ইংলিশ বুঝে না। সে না বুঝলে বাপের কাছে এসে বলে যে একটা নোটিশ দিয়েছে আমাদেরকে, পেপার দিয়েছে, আব্বা বুঝিয়ে দেন, আম্মা বুঝিয়ে দেন। হ্যাঁ, বাপ মা না বুঝলে নিয়ে চলে আসে আরবি মাদ্রাসা। এখানে কিছু ভাইয়েরা আছে যারা নিজের ছেলেদেরকে পড়ায়, নোটিশ চলে আসে তখন বুঝতে পারে না, আমাদের কাছে নিয়ে আসে যে কি লিখেছে একটু পড়ে দেন। তাহলে দুনিয়ার কোন একটা পাতাও কেউ যদি লিখে দেয়, মাদ্রাসা স্কুলই হোক আর হাসপাতালই হোক আর কোন সংস্থাই হোক আর কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান হোক, বিনা বুঝাই শুধু পড়ে নিলেন না, কোম্পানি একটা জিনিস লিখেছিল, আমি তো ইংলিশটা রিডিং করতে পারি, পড়ে নিয়েছি না, বুঝেন? বিনা বুঝাতে কিছু পড়ে রাখেন? বিনা বুঝাতে কোন পাগল নেই যে পড়ে রেখে দিল কোম্পানির একটা নোটিশ, হ্যাঁ বিজ্ঞপ্তি, এরকম করে না। কিন্তু কোরআনে কেরিম করে, পড়ে তেলাওয়াত করে রেখে দিল সারা জীবন, সারা জীবন শুধু তেলাওয়াতই করে, খতম করে, ব্যাস, অর্থ কিছু বুঝে না, আল্লাহ কি বললেন তা কিছুই জানলো না, যার ফলে শয়তান এদেরকে নিয়ে খেলা করেছে, তাওহীদের জায়গায় কবর মাজার পূজা ধরিয়ে দিয়েছে এদেরকে, পীর পূজা আর সুফিবাদ আর পীরতন্ত্র এদেরকে ধরাই দিয়েছে। আল্লাহ আশ্রয় দেন, ওয়াহুয়া ইউজির, আল্লাহ আশ্রয় দেন আমাদেরকে, ওয়ালা ইউজারু আলাইহি, আল্লাহর বিরুদ্ধে আল্লাহর মোকাবেলায় কোন আশ্রয়দাতা কেউ নেই, কেউ আশ্রয় দিতে পারে না। ইনকুন্তুম তাআলামুন, যদি তোমরা জানো, আরব মুশরিকরাও এটা স্বীকার করত, দুঃখের বিষয় যে আরব মুশরিকরাও এটা স্বীকার করে যে আল্লাহ আশ্রয় দেন আর আল্লাহর বিরুদ্ধে কেউ আশ্রয় দিতে পারে না, আরব মুশরিকরাও মানত এই কথা। সায়াকুলুনা লিল্লাহ, এই আরবরাও নিশ্চয়ই বলবে, তার আল্লাহ বলছেন, আল্লাহ আরবদেরকে সার্টিফিকেট দিচ্ছেন যে আরব মুশরিকরাও বলবে লিল্লাহ, এসবের মালিক আল্লাহ, আশ্রয়দাতা আল্লাহ, আর আল্লাহর মোকাবেলায় কেউ আশ্রয় দিতে পারে না। ফান্নাতু সারুন, তাহলে আল্লাহ যখন আশ্রয়দাতা, আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারে না, আশ্রয় দিতে পারে না, ফান্নাতু সারুন, তাহলে জাদুগ্রস্ত হয়ে তোমরা কোথায় যাচ্ছ? জাদু লাগলে যেমন হুসদিশা থাকে না, হ্যাঁ উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াই, ওই রকম তো উদ্ভ্রান্ত এই গুমরাহির মধ্যে কেন নিমজ্জিত রয়েছে? কেন সিরাতে মুস্তাকিমে জান্নাতের পথে আসে না? ফান্নাতু সারুন, জাদু লেগে গেছে তোমাদেরকে, কোথায় তোমরা জাদুগ্রস্ত হয়ে চলে যাচ্ছ? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন, বাল আতাইনাহুম বিল হক, বরং আমি তাদের কাছে সত্য নিয়ে এসেছি, মানব জাতির উদ্দেশ্যে সত্য নিয়ে এসেছি, মানে সত্য নবীর মাধ্যমে পাঠিয়েছি। হক হচ্ছে আল কোরআনুল করিম, হক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হক হচ্ছে ওহী, আর কোরআন হাদিস হচ্ছে ওহী। বাল আতাইনাহুম বিল হক, মানব জাতির উদ্দেশ্যে আমি হক সত্য নিয়ে এসেছি, সত্য তাদের কাছে পাঠিয়ে দিয়েছি। ওয়া ইন্নাহুম লাকাযিবুন, আর অধিকাংশ মানুষ এরা কি মিথ্যাবাদী, যারা অমান্য করে, অস্বীকার করে ওয়াহির বিধানকে, কোরআন এবং হাদিসকে যারা অস্বীকার করে, দলিল ভিত্তিক জীবনযাপন যারা অস্বীকার করে, তাওহীদের জায়গায় যারা শিরক করে, সুন্নতের জায়গায় যারা বিদআত করে, যারা মানবরচিত বিধান মোতাবেক জীবনযাপন করে, ওয়া ইন্নাহুম লাকাযিব, এরা হচ্ছে মিথ্যুক। আল্লাহ ফাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন তার তৌহিদ সম্পর্কে, আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নেই, যার ছেলে মেয়ে থাকে সে দুর্বল, সেই জন্য তার ছেলে মেয়ের প্রয়োজন রয়েছে, যার স্ত্রী থাকে সে দুর্বল, স্ত্রী না হইলে তার অচল, তার ঘর সংসারের কাজ কে করে দেবে? আল্লাহ ফাক রব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা মুমিনুন আয়াত নম্বর 91, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদ, আল্লাহ পাক কোন সন্তান সন্ততি গ্রহণ করেন নাই, আল্লাহর কোন ছেলে মেনে। সুতরাং আরব মুশরিকরা বলতো আল মালায়েকা বানাতুল্লাহ, ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের মেয়ে কন্যা, মিথ্যা কথা, কুফরি কথা। আল্লাহ পাক রব্বুল আলামকে ত্রুটিযুক্ত করা। আর খ্রিস্টানরা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, এটা হচ্ছে কুফরি কথা, আল্লাহকে ত্রুটিযুক্ত করো, ছেলে মেয়ের প্রয়োজন এই জন্য হয় যে তাদের ছাড়া চলা যাবে না, এক যুগে দুর্বল হয়ে পড়বে, বার্ধক্য চলে আসবে, অসহায় হয়ে যাবে, বিছানায় পড়ে থাকবে, ছেলে খেদমত করবে, ছেলে বাইরের কাজ করে দেবে, মেয়েটা হয়তো বিছানা থেকে কে উঠাবে, বসাবে, বাথরুমে নিয়ে যাবে, প্রয়োজন রয়েছে ছেলে মেয়ে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিনের এসবের প্রয়োজন রয়েছে যে আল্লাহ পাক সন্তান সন্ততি গ্রহণ করবেন? মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদ, ওমা কানা মাহু মিন ইলাহ, আর তার সাথে কোন উপাস্য নেই, মাবুদও নেই, বাতিল মাবুদ, এগুলি সত্য মাবুদ আল্লাহর সাথে আর কেউ নেই, একের জায়গায় দুই মাবুদ নেই। ওমা কানা মাহু মিন ইলাহ, যদি থাকতো এরকম দুটো বা তার বেশি দুই মাবুদ থাকতো, ভালো মন্দের সৃষ্টিকর্তা, হ্যাঁ, যেমন অগ্নি পূজকরা মনে করে, ঠান্ডার গরমের সৃষ্টিকর্তা ইত্যাদি, এইসব যদি থাকতো অথবা তার বেশি যদি থাকতো, যেমন দেবদেবীতে যারা বিশ্বাসী, গৌস কুতুবে যারা বিশ্বাসী, এইরকম যদি এলাহ থাকতো, এজানলা যাহাবা করলো এলাহিন বেমা খালাক, তাহলে প্রত্যেক মাবুদ যা সৃষ্টি করেছিল নিজ নিজ সৃষ্টি নিয়ে কোন একদিন চলে যেত, আলাদা হয়ে যেত, পৃথক হয়ে যেত। কারণ পাঁচ ভাই দশ ভাই ছোট কালে কত যে মহব্বত ছিল মায়ের পেটের ভাই, যেমন আজকে আপনার ছোট ছোট ছেলে মেয়েকে আপনি ভালোবাসছেন, ওই রকম বড় ভাই বড়গুলো ছোটদেরকে ভালোবেসেছে। কিন্তু পঁচিশ ত্রিশ বছর পরে যখন ওই ছোট ছোট গুলো ধীরে ধীরে বড় হলো, দেখা গেল সব একবার আলাদা আলাদা গোটা গ্রাম বসে গেছে, আর এক বাড়িতে বসবাস করা সম্ভব নয়। হচ্ছে না, হচ্ছে না? কোন ক্ষেত্রে মিল হইলে বহু ক্ষেত্রে মিল হচ্ছে না। সুতরাং দূরে থাকলেই সুখ শান্তিতে থাকবো, হচ্ছে না, হচ্ছে না? তাহলে যদি আল্লাহ ছাড়া একাধিক উপাস্য মাবুদ এই জমিনে পৃথিবীতে আসমানে হতো, তাহলে যে যা সৃষ্টি করেছিল কিছুদিন সমঝোতায় থাকলো, কোন একদিন দ্বন্দ্ব বাধত এই পৃথিবীর ইতিহাসে, আসমান জমিনের ইতিহাসে, আর তারপরে একদিন কি হয়ে যেত, সবাই নিজ নিজ সৃষ্টি নিয়ে দলবল নিয়ে কি হয়ে যেত, আলাদা হয়ে যেত। যেমন প্রত্যেকটি দেশ নিজ নিজ সেনাবাহিনী নিয়ে, ক্ষমতা নিয়ে আলাদা হয়ে গেছে, আর প্রত্যেক দেশের আলাদা আলাদা বর্ডার আছে, তাই না? কিন্তু পৃথিবীতে এরকম কিছু ঘটেছে, ঘটেনি। তাহলে কি বোঝা গেল? যে সারা পৃথিবী আসমান জমিনের মালিক এক, দুই নয়, তিন নয়, হাজার নয়, ৩৩ কোটি দেবতা নয়, গৌস কুতুব নয়, না হলে একদিন ঝগড়া বাধত। এক কুতুব বলতো যে আমি এই দেশকে রাখবো, আর এক কুতুব বলতো রাখবো না। এক গৌস বলতো যে না না একটু মায়া করো, দয়া করো, যদিও ভুল ভ্রান্তি করেছে, নামাজ পড়েছে না, আর বলছে না কোনো মায়া দয়া নেই, ধ্বংস করো, রাখবো না। হ্যাঁ, এক যদি মঙ্গল দেব হইতো, তার আগে শনি দেব হইতো, আর লড়াই শুরু করে দিত। শনি চাইতো ধ্বংস করতে, আর মঙ্গল মঙ্গল করতে চাইত, তাহলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। লাউকানা ফিহিম আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, আল্লাহ বলছেন যে এই আসমান জমিনে যদি আলেহা হইতো, একের বেশি মাবুদ হইতো, লাফাসাদাতা, আসমান জমিনে বিপর্যয় নেমে আসতো, ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যেত, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। যেমন দুনিয়ার শাসকদের মাঝে মাঝে মাঝে লড়াই, যুদ্ধ, বিশ্বযুদ্ধ, বিভিন্ন রকমের যুদ্ধ হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল বলছেন, ইজাল্লা জাহাবা, যদি একাধিক মাবুদি পৃথিবীতে হইতো, লা জাহাবা, তাহলে অবশ্যই নিয়ে চলে যেত, নিয়ে আলাদা হয়ে যেত। কুল্লো এলাহেন, প্রত্যেক উপাস্য বেমা খালাক, যা কিছু সৃষ্টি করেছিল, যা নিজ নিজ সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত। ওয়ালা আলা বাদহম আলা বাদ, হয় আলাদা আলাদা হয়ে যেত, এরকম দেখা যেত, আর না হলে কি হইতো, একজন আরেকজনকে দমন করতে পারলে, পরাস্ত করতে পারলে, বাকিগুলিকে ধ্বংস করে দিয়ে একাই নেতৃত্বে চলে আসতো, এরকম হইতো। তাহলে এইরকম যদি একটা লড়াই হইতো, হ্যাঁ, এলাহদের লড়াই, যেমন দুনিয়ার শাসক রাজা বাদশাহদের, হ্যাঁ, লড়াই হচ্ছে, তাহলে দুনিয়াতে তো কিছু ভাঙচুর দেখা যেত, আসমান জমিনে কিছু ধ্বংস হইলো, তা তো দেখা যেত, দেখা যেত না? কোন একটা দেশের যুদ্ধ হলে কি দেখা যায় না, যে এগুলি তো গোলাবর্ষণ হয়েছে, এসব এলাকা ধ্বংস করেছে, এসব এই হয়েছে, সেই হয়েছে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, ওরকম বোঝা যেত, তাও তো দেখা যায় না। আল্লাহ ওয়ালা আলা বাদহুম আলা বাদ, আর না হলে চড়াও হইতো তাদের একে অপরের উপর, যে পারত অন্যের উপর চড়াও করে বসত। এলাহাদের উপাস্যদের লড়াই শুরু হয়ে যেত, মাবুদদের লড়াই শুরু হয়ে যেত, তাও তো দেখি না। তাহলে বোঝা গেল, সুবহানাল্লাহ আম্মা ইয়াসিফুন, যা এরা বর্ণনা করে, ওয়াসাফা ইয়াসিফু থেকে ইয়াসিফুন মানে হচ্ছে বর্ণনা করা, যা এরা বর্ণনা করে, এসব থেকে এই যে শিরকি কথা, কুফরি কথা, একাধিক মাবুদ রয়েছে, আল্লাহ পাকের সন্তান সন্ততি রয়েছে, এসব থেকে আল্লাহ পাক কি, পাক পবিত্র, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করছি। আলিমুল গায়বি ওয়াস শাহাদা, সে আল্লাহ পাক অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানী, যা চোখের সামনে মানুষের আসে তাও আল্লাহ দেখেন, আর মানুষের চোখের আড়ালে তাও আল্লাহর আড়ালে না। আল্লাহর ক্ষেত্রে গায়েব বলে কোনো কিছু নেই, আমাদের ক্ষেত্রে যেগুলি গায়েব সেগুলি আল্লাহর কাছে শাহাদা, মানে হাজির। ফাতাল আম্মা ইউশরিকুন। জেনে রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি যে শিরক করে সেসব শিরক থেকে ঊর্ধ্বে, শরীক থেকে, শিরক থেকে ঊর্ধ্বে। আল্লাহ পাক শরীক চান না, আল্লাহ পাকের শরীকের পার্টনারের প্রয়োজন হয় না। তারপরে আল্লাহ পাক রব্বুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া শিখাচ্ছেন যে কাফের মুশরিকের সমাজে, গুমরাহদের সমাজে, পাপীদের সমাজে বসবাস করবে, আর প্রত্যেকটি যুগে পাপী লোক রয়েছে। আপনার বিল্ডিং ও দেখবেন যে বহু বেনামাজি রয়েছে, বহু সুদখোর ঘুষখোর রয়েছে, হারামখোর রয়েছে, বহু চরিত্রহীন রয়েছে, তাই না? বহু মুশরিক রয়েছে আপনার মহল্লাতে। তাহলে পাপীদের মাঝে বসবাস করতে হবে মানুষকে, এই আল্লাহ পাকের এক পরীক্ষা। আল্লাহ পাক ভালো মানুষদেরকে এই এক পরীক্ষায় ফেলেছেন, যে কোন এলাকায় 10% অথবা 90% আমি ভালো লোক পেয়ে যাবো, এরকম পাওয়া অসম্ভব কথা প্রায় সব যুগেই, ইল্লা মাশা আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা আর সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইনের জামানা স্বর্ণযুগ, সেটা হয়তো ভিন্ন। তো আল্লাহ পাক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দোয়া শিখাচ্ছেন যে এভাবে দোয়া করো যে আল্লাহ যদি তোমার আজাব নেমে আসে পৃথিবীতে, তাহলে আল্লাহ ওই জালেম যাদের উপর আজাব নেমে আসছে ওই আজাব প্রাপ্তদের দলে আমাকে সামিল করিও না, মানে ওদেরকে ধ্বংস করবি, আমাকে ধ্বংস করিও না। তাহলে এই দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। আর আমরা প্রত্যেকে জালেমদের আশেপাশে বসবাস করি, জালেমদের আশেপাশে বসবাস করছি, হয় শিরকের জুলুম করছে, বিদাতের জুলুম করছে, বেনামাজি হর জুলুম করছে, কাবিরা গুনার জুলুম করছে, সামাজিক অপরাধ করছে, বিভিন্ন রকমের অপরাধে মানুষ জড়িত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, হে নবী তুমি বলো, কুল রব্বি ইম্মা তুরিয়ান্নি মা ইউআদুন, ইম্মা তুরিয়ান্নি ইনমা ছিল আর মা হচ্ছে জায়দা, ইন তুরিয়ান্নি, হে আল্লাহ যা তুমি তাদের সাথে প্রতিশ্রুতি করেছো, তাদেরকে যদি আজাব শাস্তির ওয়াদা দিয়েছো যে আল্লাহর অবাধ্য হলে, পাপিষ্ট হলে আল্লাহর আজাব নেমে আসবে, এই যে ওয়াদা করেছো মানুষের সাথে, এই ওয়াদা যদি তুমি আমাকে দেখিয়ে দাও, মানে আমার চোখের সামনে যদি তোমার আজাব নেমে আসে পৃথিবীতে রব্বে, তাহলে হে আমার প্রতিপালক, ফালা তাজআলনি ফিল কওমি যালিমিন, জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আমাকে করিও না, জালেমদের দলে সামিল করিও না, মানে তাদের সাথে আমাকে ধ্বংস করে দিও না, আমাকে ধ্বংস করে দিও না, আমাকে গজব প্রাপ্ত করিও না, আমার উপর অসন্তুষ্ট হইও না, এবং তাদের সাথে একমত করে দিও না, যে দল যখন ভারিয়ে পাপীদের, শিরিককারীদের, বিদাতীদের, ওদের সাথে উঠি বসি, ওদের সাথে আত্মীয়তা করি, ওদের সাথে সহযোগিতা করি, পূজার চাঁদা দিই, মাজারের চাঁদা দিই, মিলাদের চাঁদা দিই, তাজিয়া মাতম করি, না, ফালা তাজআলনি ফিল কওমি যালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায়ের দলে সামিল করিও না, ওদের সহযোগী হিসাবে সামিল করিও না, আর ওদের ওপর গজব আজাব নাযিল হচ্ছে তাতে আমাকে সামিল করিও না, ফালা তাজআলনি ফিল কওমি যালিমিন, ওয়া ইন্না আলা আন নুরিয়াকা মা নাইদুহুম লাকাদিরুন। আল্লাহ পাক বলছেন যে হে নবী, আমি কিন্তু তোমাকে আমার আজাব দেখাতে সক্ষম, আমি যে ওয়াদা করেছি আজাবের, আমি যদি মনে করি যে তোমার জীবদ্দশায় আজাব নামিয়ে দেবো, আমি সক্ষম, আমি আজাব দিতে পারি, আসমান থেকে আজাব নামতে পারে, জমিন থেকে আজাব আসতে পারে, কিন্তু আল্লাহ পাক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর একটি নিশ্চয়তা দিয়েছেন যে যতদিন তোমাদের মাঝে নবী রয়েছে, মুমিনদেরকে আল্লাহ বলছেন, ততদিন আল্লাহ পাক তোমাদেরকে ধ্বংস করবেন না, এটা একটি নিরাপত্তা, একটি নিরাপত্তা আল্লাহ পাক সিকিউরিটি দান করেছেন উম্মতে মুসলিমাকে, সাহাবাই কেরামদেরকে, মা কান আল্লাহ লিয়াযযিবাহুম ওয়া আনতা ফীহিম, হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যতদিন তাদের মাঝে রয়েছো, আনতা ফীহিম মা কান আল্লাহ লিয়াযযিম, আল্লাহ তাদেরকে আজাব দিবেন না, ধ্বংস করবেন না, কিন্তু আল্লাহ বলছেন দেবেন না আলাদা কথা, কিন্তু আল্লাহ দিতে সক্ষম, আল্লাহ যদি মনে করেন নবী থাকতে থাকতেই এই আরব মুশরিকদেরকে ধ্বংস করে দেবো, পাপিষ্টদেরকে ধ্বংস করে দেবো, তাতে আল্লাহ পাক সক্ষম। মহান আল্লাহ মর্মে ইরশাদ করছেন, ওয়া ইন্না আলা আন নুরিয়াকা মা নাইদুহুম লাকাদিরুন, আর আমি আল্লাহ তোমাকে দেখাতে, আলা আন নুরিয়াকা তোমাকে দেখাতে, মা নাইদুহুম যা আমি তাদের সাথে ওয়াদা করেছি, আজাবের ওয়াদা করেছি অবাধ্য পাপিষ্টদের সাথে, এটা দেখাতে লাকাদিরুন, অবশ্যই সক্ষম, আমি অবশ্যই তাদের সাথে যে প্রতিশ্রুতি রয়েছে আজাবের, এটা হে নবী তোমাকে দেখিয়ে দিতে সক্ষম, আমি দেখিয়ে দিতে পারবো, আমি ইচ্ছা করলে তোমার চোখের সামনে আজাব নামিয়ে দিতে পারি, যেমন অন্য অন্য আম্বিয়া রসূলগণের কম অবাধ্য হয়েছে, লূত আলাইহিস সালামের সামনে জাতি ধ্বংস করা হয়েছে, মূসা আলাইহিস সালামের ফিরাউন আর ফিরাউনের অনুসারীদেরকে ধ্বংস করা হয়েছে, হুদ আলাইহিস সালামের সামনে আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, আর সামুদ জাতিকে সালেহ আলাইহিস সালামের সামনে ধ্বংস করা হয়েছে, নূহ আলাইহিস সালামের চোখের সামনে তার জাতিকে ধ্বংস করা হয়েছে, ওইভাবে তোমাকেও আমি দেখিয়ে দিতে সক্ষম। ইদফা বিল্লাতি হি আহসানুস সাইয়্যাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সম্বোধন করেছেন, আর প্রত্যেক মানুষকে বিশেষ করে প্রত্যেক বিশ্বাসী ইমানদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীকে এতে সম্বোধন রয়েছে যে মন্দকে দূর করার জন্য ভালো প্রয়োগ করতে হবে। পেশাব পায়খানা সাফ করার জন্য যেমন পানি ব্যবহার করেন, আর পানি না থাকলে পেশাব পায়খানার তুলনায় মাটি ঢিলা ভালো, পাথর ভালো, এই জন্য পাথর বা মাটি দিয়ে আপনি পেশাব পায়খানা দূর করেন, ইস্তিনজা করেন, ইস্তেজমার করেন। ঠিক তেমনি কেউ যদি খারাপ কথা বলে, কেউ খারাপ আচরণ করে, কেউ যদি কষ্ট দেয়, তাহলে ভালো আচরণের দ্বারা তা দূর করার চেষ্টা করো। ভালো দিয়ে মন্দ দূর করলে যেই ফল হাসিল হয়, মন্দ দিয়ে মন্দকে নির্মূল করার চেষ্টা করলে তা কখনো হাসিল হয় না। মন্দের বদলা মন্দ দিলে কখনো বন্ধুত্বে রূপান্তরিত হইতে পারে না এই সম্পর্ক, কিন্তু ভালো দিয়ে মন্দের মোকাবেলা করলে, মন্দ করেছে, কষ্ট দিয়েছে, অন্যায় করেছে, যদি ভালো আচরণ করেন আপনজনের সাথে অথবা যাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, যাদের আশেপাশে বসবাস করছেন, পাড়া প্রতিবেশী হোক, আত্মীয় স্বজন হোক, তাদের সাথে যদি ভালো আচরণ করেন খারাপ ব্যবহারের সামনে, খারাপ করে যান আর ভালো করেন, আপনি খারাপ কথা বলছে, গালিগালাজ করছে, আপনি ভালো উপদেশ দেন বা নীরব থাকেন, তাহলে কি হবে? ফায়জাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম। আল্লাহ পাক বলছেন যে এক যুগে তোমার আদাওয়া ছিল, শত্রুতা ছিল, দুশ্মনী ছিল, সেটা কি কিসে রূপান্তরিত হয়ে যাবে? কি হয়ে যাবে? ওয়ালিয়ুন হামীম, অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে, তোমার হিতাকাঙ্ক্ষী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এই বিষয়টি উল্লেখ করেছে, ইদফা বিল্লাতি হি আহসানুস সাইয়্যাতা, হে নবী তুমি দূর করো, দাফা ইদফা দূর করা, বিল্লাতি হি আহসান যা অতি উত্তম তা দ্বারা, আস সাইয়্যাতা মন্দকে, মন্দকে দূর করো উত্তম আচরণ দিয়ে, উত্তম কথা দিয়ে, উত্তম কথা কাজের মাধ্যমে মন্দকে, মন্দ কথা কাজকে দূর করার চেষ্টা করো। নাহনু আলামু বিমা ইয়াসিফুন, আমি বেশি জানি ওই সম্পর্কে যা তারা বর্ণনা করে থাকে, আল্লাহ সম্পর্কে, আল্লাহ পাকের দিন সম্পর্কে, আখেরাত সম্পর্কে যে সব কথা বলে থাকে উল্টো পাল্টা কথা, সে সম্পর্কে আমি বেশি জানি। তারপরে তুমি তাদের সাথে ভালো আচরণ করো, দীন ইসলাম ভালো আচরণ করতে বলেছে, এই জন্য অন্যায় দূর হয়ে গেলে যেসব লোকেরা অন্যায় লিপ্ত রয়েছে তাদেরও উপকার রয়েছে, তাদেরও ফায়দা রয়েছে। অন্যায় দূর করার জন্য কিছুই করতে না পারলে সর্বনিম্ন হচ্ছে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করা, অন্যায়কারীদের কুণ্ঠাসা করার চেষ্টা করা, কথার দ্বারা উপদেশ দেওয়া, কথাতে হচ্ছে না আর বল প্রয়োগ করার ক্ষমতা রয়েছে, তাহলে বল প্রয়োগ করা, বল প্রয়োগ করা খারাপ নয়, বল প্রয়োগ করা খারাপ নয়। বল প্রয়োগ করার উদাহরণ, হ্যাঁ, জবরদস্তি করে ভালো কাজের জন্য চাপ সৃষ্টি করা আর মন্দ কাজ থেকে বারণ করা কোনো খারাপ আচরণ নাই, যেটা বুঝে না অনেকে মনে করে জারি জেহাদ, তারপরে আপনার চোরের হাত কাটা, তারপরে কেসাস, খুনের বদলায় খুন করা, জেনাকারীর শাস্তি, যদি বিবাহিত হয় তাহলে রজম, আর অবিবাহিত হলে বেত্রাঘাত করা 100 আর কি, এসব তো হচ্ছে যেন মন্দ দিয়ে মন্দ দূর করা, না মন্দ দিয়ে মন্দ দূর করা না, এর উদাহরণ হচ্ছে ওই রকমই যেমন আপনার ছেলে মেয়েদেরকে যারা ট্যাবলেট ক্যাপসুল খেতে চায় না, ইঞ্জেকশন কেউ নিতে চায় না, অস্ত্রোপচার আপনি নিজেও করতে চান না, তারপরও লাখ লাখ টাকা ডাক্তারের কাছে নার্সিং হোমে ঢেলে দিয়ে আপনি আপনার বাবার মায়ের নিজের শরীরে অস্ত্রোপচার করে জখম করে নিয়ে আসছেন, কি জন্য এই অস্ত্র ব্যবহার, কেন বল প্রয়োগ, কেন? হ্যাঁ, মন চায় না, তিতা ওষুধ খেতে চায় না, আপনার বাচ্চা চিৎকার করছে, হাত পা চেপে ধরে আছে, আর মুখে জবরদস্তি ঢুকাচ্ছেন, কেন? হ্যাঁ, কিসের জন্য? আগামী কল্যাণের জন্য, সার্বিক কল্যাণের জন্য, সুস্থতার জন্য। এখন একটু কষ্ট মনে করলেও তার জন্য এতে সার্বিক মঙ্গল রয়েছে। তাহলে বল প্রয়োগ করে আপনার স্ত্রীকে নামাজি বানাবেন, বল প্রয়োগ করে আপনার ছেলে মেয়েদেরকে নামাজি বানাবেন, বল প্রয়োগ করে আপনার মেয়েদেরকে পর্দা করাবেন, বল প্রয়োগ করে ইসলামিক জীবন গড়বেন, আপনি আপনার পরিবার ইসলামিক পরিবার গঠন করবেন, ইসলামিক সমাজ গঠন করবেন, ইসলামিক রাষ্ট্র কায়েম করবেন, কেন? সার্বিক কল্যাণের জন্য, সার্বিক কল্যাণ রয়েছে, এই লোকগুলির কল্যাণ রয়েছে, অবুজ গুলোর, অবুজ বুঝে না, এদেরকে ওই রকমই ওষুধ ছোট বাচ্চারা খেতে চাই না, তাদের যেন চাপ সৃষ্টি করে খাওয়ানো হয়। হ্যাঁ, কেউ অস্ত্রোপচার করতে চাইবে না শখ করে, কিন্তু এখন নিরুপায়, টাকাও দিয়ে আসতে হবে আর জখম করেও বাপকে নিয়ে আসতে হবে, মাকে নিয়ে আসতে হবে। কি জন্য? পা কেটে ফেলতে হবে, ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার হয়েছে পায়ের তলায়, বলছে হাঁটু পর্যন্ত রান পর্যন্ত কেটে ফেলে দিতে হবে, কেটে ফেলে দিয়ে চলে আসছে। আমাদের এক পরিচিত মানুষ, তাকে বিদ্যুতে কারেন্টে ধরেছিল আর তারপরে নিয়ে গেল ভেলোরে, আর নিয়ে যাওয়ার পরে দুই হাতই কেটে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ, দুই হাত কেটে ফেলে দিয়েছে। কেন কেটে ফেললো? বলছে না কেটে ফেললে পাকে গোটা শরীর যাবে, মরে যাবে। একে বাঁচাবেন না বাঁচাবেন না? যদি বাঁচাতেন দুটো হাত কেটে ফেলেন। তাহলে বাঁচানো বৃহৎ স্বার্থ, বাঁচানোর জন্য দুটো হাত যাক, দুটো হাত কোরবানি যাক, কিন্তু জানটা বাঁচুক। ওই রকমই একটা হাত কাটুক চোরের, জেনাকারীকে একশোটা বেত্রাঘাত করা হোক, কিন্তু বহু লোক জেনা থেকে বাঁচবে, সমাজ জেনা থেকে বাঁচবে, সমাজ খুন হওয়া থেকে বাঁচবে, সমাজ চুরি ডাকাতি থেকে বাঁচবে, সমাজ শিরকুফুরি থেকে বাঁচবে, জাহান্নাম থেকে বাঁচবে, না হলে দেশ সমাজ মানুষ সব জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলমিনের বল প্রয়োগের বিধান হচ্ছে তাহলে আহসান সাইয়া নাই। আল্লাহ পাক রব্বুল আলমিনের যে জিহাদের বিধান বা দণ্ড বিধান, শাস্তির বিধান, বল প্রয়োগ করা, চাপ সৃষ্টি করা ইত্যাদি, এইসব যে বিধান রয়েছে, যার কাছে ক্ষমতা রয়েছে, সকলে নয়, আমরা নয়, কিন্তু যার কাছে যে ক্ষমতা রয়েছে, আমরা আমাদের বাড়িতে প্রত্যেকের নিজ নিজ বাড়িতে বল প্রয়োগ করবেন। এই জিনিসগুলি বুঝে নিতে হবে, যেখানে আমার ক্ষমতা নেই সেখানে ক্ষমতা দেখাতে যাবেন না, না হলে দুনিয়ারও ক্ষতি হবে, আখেরাতের ক্ষতি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো দিয়ে মন্দকে দূর করতে বলেছে, নাহনু আলা বিমা ইয়াসিফুন, মানুষরা যা কিছু বলে যা বর্ণনা করে সে সম্পর্কে আমি বেশি জানি। ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহযুরুন। আর হে নবী, এই দোয়াও করো, শয়তান থেকে, মানুষ শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করতে হবে, আর বিশেষ করে জিন শয়তান, মানুষ শয়তান তো সামনে রূপ ধরে আসে, সামনে মানুষ শয়তান চেহারা নিয়ে আসে, যার ফলে বোঝা যায়, খারাপ কথা বললে বোঝা যায় যে খারাপ কথা বলছে। সাধারণ একটা জ্ঞান থাকলে অসৎ পরামর্শ দিচ্ছে বুঝতে পারেন, কিন্তু জিন শয়তান আল ওয়াসওয়াস আল খান্নাস, আত্মগোপন করে থাকে, লুকিয়ে থাকে আর ওয়াসওয়াস কুমন্ত্রণা দিতে থাকে, ভিতরে আসে, আপনি ভাবতে পারলেন না যে আমার ভিতরে শয়তান এখন ঢুকে গেছে, যার ফলে আমাকে বলছে তুই যুবক মানুষ, আর ব্যবিচারের সুযোগ আছে, মদের সুযোগ আছে, বিদেশে আছিস, কে তোকে জানবে যে তুই মদখোর, কে জানবে যে তুই লুচ্চা চরিত্রহীন, অসুবিধা নেই, কে জানবে যে এখানে সিনেমা হলে তুই ঢুকেছিস, গ্রামের লোক তো এখানে কেউ নাই, ঢুক, বুঝতে পেরেছেন? এই যে ভিতরে শয়তান ঢুকে আছে, তুই যদি এখানে নামাজ না পড়িস তোর বাপও জানতে পারবে না, তোর মাও জানতে পারবে, তোর শ্বশুর শাশুড়িও জানতে পারবে না, গ্রামবাসীও জানতে পারবে না, অসুবিধা কি, কোনো পাপ করে অপরাধ করে নিলে? যার ফলে অনেক প্রবাসী প্রবাসে এসে চোর সেজে যায়, ডাকাত সেজে যায়, সন্ত্রাসী হয়ে যায়, কত রকমের কাজ এখানে পাপে যে লিপ্ত হচ্ছে, কারণ এখানে আমাকে কেউ চেনে না, বিদেশে এখানে জেল খেতেও যদি যাই তো দেশের মানুষ বুঝতে পারবে না, তাই না? দেশে হয়তো সমাজের ভয়, আল্লাহর ভয় নেই, কিন্তু সমাজের ভয়ে পাপগুলি করতো না। আল্লাহ ফাক রব্বুল আলামিন শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় কামনা করতে বলেছেন, কারণ জিন শয়তান মানুষের জন্য মানুষ শয়তানের চাইতে বেশি মারাত্মক। বাহ্যিক যেই সব আল্লাহর সৃষ্টি মানুষের অনিষ্ট করে, ক্ষতি করে, যেগুলো থেকে পানা চাও, আশ্রয় চাও, আল্লাহ পাক সূরায়ে ফালাকে শিখিয়েছেন। আরেকটি কথা বলি, যাতে সূরায়ে ফালাক আর নাসের তফসিরটা খুব সহজে বুঝতে পারেন। সূরায়ে ফালাকে বাহ্যিক যে অনিষ্টগুলি রয়েছে, হ্যাঁ, চিনতে পারছেন যে হিংসা করে, এরা জাদু জাদু করতে পারে, বান মারতে পারে, এসব সৃষ্টি এসব ক্ষতি করবে আমার, দেখতে পাচ্ছেন। কিন্তু সূরায়ে নাসে এমন ক্ষতিকর শয়তানের কথা বলা হয়েছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, একটি, কিন্তু ওটা এতগুলির চাইতে, এতগুলি অনিষ্টকারী চাইতে বেশি মারাত্মক। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইওয়াসওয়িসু, কুমন্ত্রণা দেয় বাইরে সামনে এসে না, ফি সুদুরিন নাস, এখানে এসে, এখানে কাউকে শিরক করায়, কাউকে কুফরি করায়, কাউকে নামাজ ছাড়ায়, কাউকে জিনা চুরিতে লিপ্ত করে, কাউকে খুন খুন খুনি বানায়, ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি জিন হোক আর ইনসান, আগে জিন, আল্লাহ এই জন্য বলেছে জিন বেশি মারাত্মক মানুষ শয়তানের চাইতে, খারাপ মানুষের চাইতে খারাপ জিন বেশি মারাত্মক ক্ষতিকর, বড় অনিষ্ট। আল্লাহ পাকের জন্য শয়তান থেকে পানা কেমন ভাবে চাইতে হবে, আশ্রয় কামনা করতে হবে তা শিখেছেন নবীকে। ওয়াকুর রব্বি আউযু বিকা, হে নবী তুমি বলো রব্বি, হে আমার প্রতিপালক রব, আউযু বিকা তোমার আশ্রয় গ্রহণ করছি, মিন হামাজাতি শায়াতিন, শয়তানগুলির কুমন্ত্রণা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে। ওয়াউযু বিকা রব্বি, হে আমার প্রতিপালক তোমার আশ্রয় কামনা করছি বা আশ্রয় গ্রহণ করছি, আইয়াহযুরুন, যে শয়তানরা যেন হাজির না হয়, শয়তান আমার কাছে হাজির হওয়া থেকে, উপস্থিত হওয়া থেকে, আমার কাছে আসার থেকে তোমার আশ্রয় চাইছে আল্লাহ, আমার কাছে যেন শয়তান না আসতে পারে। এই আয়াতের দোয়াগুলি মুখস্থ করে নিবেন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব কাফির আর পাপিষ্ঠ, শুধু কাফের না, কাফের মুশরিক আর যারা মুসলিম সমাজের পাপিষ্ঠ গুনাহগার, ফরজ তরককারী বা হারাম কাবিরা, গুনাহে লিপ্ত মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয় তখন সবার অবস্থা এরকম হয় যা এই আয়াতগুলিতে আল্লাহ বর্ণনা করেছেন। এরা ওই মৌতের সময় আল্লাহকে দরখাস্ত করে, আল্লাহ ফিরিয়ে দাও, সময় দাও, সুযোগ দাও, কিছুদিন আর সময় দিয়ে দাও, এবার আর এইরকম ভুল করে আসব না, এই সময় দরখাস্ত করে। তারপরে যখন কবর থেকে উঠানো হয় তখন দরখাস্ত করে, যখন আল্লাহর সামনে হিসাবের জন্য পেশ করা হয় তখন দরখাস্ত করে, আর যখন জাহান্নামে ফেলে দেওয়া হয়, জাহান্নামে জ্বলতে থাকে তখন দরখাস্ত করে। এই চারটি সময় দরখাস্ত করে, এই মর্মে অনেকগুলি আয়াত রয়েছে। তাফসীর ইবনে কাসির সবগুলি প্রায় আয়াত নিয়ে এসেছেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই। আর আল্লাহ পাক সুযোগ দিলে এই বিষয়ের উপরে একটা আলোচনা করলে এক দেড় ঘন্টা অতি প্রয়োজন রয়েছে। সবগুলি আয়াত জমা করে দেখেছি, দশের কাছাকাছি আয়াত রয়েছে এই মর্মে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটি ক্ষেত্রে এখানে সূরাতুল মুমিনুন ইরশাদ করেছেন, মৌতের সময় পৃথিবীতে ফিরে আসার আকাঙ্ক্ষা কামনা বাসনা আল্লাহর কাছে দরখাস্ত করবে। কাফের মুশরিকরা আর গুনাহগার বেনামাজি বেদিনরা, সুদখোর ঘুষখোররা আর খুনি জেনাকারী ব্যভিচাররা, চরিত্রহীনরা, আল্লাহ পাক ইরশাদ করেছেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, এমনকি তাদের কাছে যখন মৌত চলে আসে, কালা তখন বলে রব্বের জেউন, হে প্রতিপালক, হে আল্লাহ আমাকে ফিরিয়ে দাও, রব্বের জেউন, রব্বের জেউনি আমাকে ফিরিয়ে দাও। ইরজেউ কেন, সম্বোধন করছে আল্লাহকে, তাহলে বলবে রব্বে ইরজেনি, কিন্তু ইরজেউন বহু বচন, তার একটি উত্তর হচ্ছে যে সম্মানের জন্য, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বহু জায়গায় নিজের ক্ষেত্রে সম্মানের জন্য বহু বচন ব্যবহার করে, ইন্না নাহনু নাযযালনাল কোরআনা, ইন্না আনযালনাহু, হ্যাঁ আমরার শব্দ আল্লাহ পাক কোরআনে কারিমে বহু আয়াতে ব্যবহার করেছেন, ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদরে, রব্বের জেউন সম্মান শ্রদ্ধার জন্য। যেমন আপনি বড় মানুষকে বস কি অথবা বড় কোন মানুষকে আপনি কেমন আছেন না বলে আপনারা কেমন আছেন, এই একটা ব্যাখ্যা হতে পারে। আর একটা ব্যাখ্যা করেছে, সেটা হচ্ছে আরবি গ্রামারের ব্যাখ্যা, সেটা হচ্ছে যে সেগার বহু বচন শব্দের বহু বচনকে বোঝানো হয়েছে, সেগার বহু বচন দিয়ে কি করা হয়েছে, শব্দ বা বাক্যের বহু বচন বোঝানো হয়েছে। অর্থাৎ আরবরা এরকম করে থাকে, অর্থাৎ কি, ইরজেউন মানে একবার বলে বারবার আল্লাহর সামনে দরখাস্ত বোঝানো হয়েছে এখানে, ইরজেনি ইরজেনি ইরজেনি, আল্লাহ ফিরিয়ে দাও, আল্লাহ ফিরিয়ে দাও, আল্লাহ ফিরিয়ে দাও, এই বোঝানো হয়েছে। যেমন ইমরুল কায়সের কবিতার মুআল্লাকার প্রথম লাইনে রয়েছে কি ফানাবকে, তোমরা দুজনে থামো, দ্বিবচন কিন্তু ব্যবহার করা হয়েছে। এই কবিতাটি আয়াতের তাফসিরে অনেক তাফসির করা পেশ করেছেন, কেফা নবকে, তোমরা দুজনে থামো, নবকে আমরা একটু কান্না করি, তো ওখানে দুইজন কিন্তু নেই, সম্বোধন করছে একজনকে, তো একজনকে সম্বোধন করছে, আবার কিফা তোমরা দুইজনে কেন বলছে, বলছে যে এখানে উদ্দেশ্য হচ্ছে শব্দের দ্বিবচন, হ্যাঁ বা বাক্যের দ্বিবচন, ব্যক্তির দ্বিবচন না, দুই ব্যক্তিকে সম্বোধন করছে না, তাহলে কি বলতে চাইছেন, কেফা মানে কিফ কিফ, থামো থামো, যেমন আমরা বলি আরে থামো থামো থামো, একটু এখানে পুরাতন জায়গায় যেখানে সে চরিত্রহীন ছিল, খুব ইমরুল কায়েস খুব চরিত্রহীন লুচ্চা টাইপের লোক ছিল, আর অধিকাংশ কবিরা কিন্তু এই ধরনেরই হয়, তো ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ পাক যেমন ব্যতিক্রম বলেছেন, তো ওই ওই জায়গায় পুরনো যুগ ওখানে লুচ্চামি করেছে, সেখানে গিয়েছে মনে পড়েছে ওই পুরাতন স্মৃতি তার জেগে উঠেছে, বলছে থামো থামো এখানে একটু একটু স্মরণ করি, ওই প্রেমিকাকে, হ্যাঁ কি মাসুকাকে একটু স্মরণ করি। আরো মুশরিকদের যারা চরিত্রহীন কবি ছিল তারা ইশকে মাসুক করত, আর আমাদের সুফিরাও ইশকে মাসুক করে, বুঝতে পারছেন না? আশেক মাসুকের ঘটনা তাদের কাছে রয়েছে, অথচ কোরআন হাদিসে ইশক আর আশেক মাসুক শব্দটি একবারও ব্যবহার হয়, একবারও যদি হইত তো বলতাম যে চলো করো, অসুবিধা নেই, খুব প্রেম করো। এরা আল্লাহর সাথে প্রেম করে, ভালোবাসে না, প্রেম করে, রসুলের সাথে প্রেম করে, আশেকে রসুল আশেকে লাহি, তাই না? প্রেম খালা ইশকে লাহি, বুঝতে পারছেন? আর স্ত্রীর সাথে ইশ করে, আর প্রেমিকা লুচ্চারা চরিত্রহীনরা ওই প্রেমিকার সাথে ইশ করে, মানে প্রেম করে, আর মায়ের সাথে না ওই ভালো জিনিসটা করে, ভালোবাসে, প্রেম শব্দ ব্যবহার করে না, করে বোনের সাথে, হ্যাঁ শাশুড়ির সাথে প্রেম করে। কোন বাঙালি বলতে পারবে ওই সুফি বাঙালি বিদাতি বাঙালি যে আমি আমার শাশুড়িকে প্রেম করি? এমন জুতা খাবে যে জীবনে ওই গ্রামেও চড়তে পারবে না, শ্বশুর বাড়ি চড়া তোদের কথা। তো এই বিদাতিরা কি করে আল্লাহর সাথে ইশ করে, প্রেম করে, ইশ মানে প্রেম। আর যদি বলে আমি শাশুড়িকে খুব ভালোবাসি, আমি মাকে খুব ভালোবাসি, বাপকে খুব ভালোবাসি, হ্যাঁ আমি আমার মেয়েকে খুব ভালোবাসি, আমার আপাকে খুব ভালোবাসি, তো সবাই আদর করবে, তাই না? কিন্তু যদি বলে আপা আপনাকে খুব প্রেম করি, তাই না, চলবে? তাহলে আল্লাহর ক্ষেত্রে এত বেয়াদবি কি করে চললো সুফিদের, রাসূলের ক্ষেত্রে এত বড় বেয়াদবি কি করে চললো? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে ইশক ব্যবহার হয়নি, বরং ইশক হচ্ছে স্ত্রীর সাথে হইতে পারে, কারণ স্ত্রীর সাথে প্রেম বলতে পারেন, আর না হইলে নোংরা, অধিকাংশ ক্ষেত্রে নোংরামের ক্ষেত্রে ইশক মানে প্রেম শব্দটি ব্যবহার হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যখন মত তাদের চলে আসে তখন কি করে, আল্লাহর কাছে দরখাস্ত করে, ইরজউন মানে আল্লাহ ফিরিয়ে দাও, আল্লাহ ফিরিয়ে দাও, আল্লাহ ফিরিয়ে দাও। এই ব্যাখ্যা তাহলে আরবি গ্রামার বা ভাষা থেকে আরবরা এইভাবে বলতো, লাআল্লি আমালু সালিহান, কেন ফিরিয়ে দেবে? আল্লাহ বলছে যাতে করে আমি ভালো কাজ করে আসতে পারি, ফিমা তারাক্তু, যা ছেড়ে এসেছি মানে যা এর আগে করে আসিনি, অথবা যেই ধন সম্পদ ছেড়ে এসেছি, বাড়ি ঘর ছেড়ে এসেছি, ওগুলো দিয়ে আমি এখন কি করব, নেক কাজ করব, ভালো আমল করব, নামাজ পড়বো, রোজা রাখবো, দান খায়রাত করবো, যাকাত দিব, ভুল করেছি হজ করিনি হজ করবো, উমরা করিনি উমরা করবো, ইত্যাদি ইত্যাদি, ফিমা তারাক। আল্লাহ ফাকরাবুল জবাব বলবেন কাল্লা, কোশ্চিন কালেও না, কখনো ফেরানো হবে না। মতের সময় যখন আজাবের ফেরেশতাদেরকে দেখে নিয়েছে পাপিষ্ট গুনাহগাররা, সেই সময় এই কথাগুলি হয়, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয় কাল্লা, ফেরেশতারা কখনো আর ফেরানো হবে না, সময় হয়ে গেছে। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, ই একটি কথা মাত্র, কালিমা মানে কথা, আপনার সাথে একটি কথা আছে যেমন বলি, হ্যাঁ আরবরা বলে আমার একটা কথা আছে, ইন্নাহা কালাম, এটা একটা কথা, হুয়া কাইলুহা, যা সে বলেছে, বলে শুধু, বা সুন্দর অর্থ যদি সাজিয়ে করে এটা হচ্ছে একটা কথার কথা মাত্র, মানে ওদের শুধু বলা, বলবে আর কাজে করবে না। তার মানে আল্লাহ বলতে চাইছেন যে এখানে বলছে শুধু, একে যদি ফিরিয়েও দিই তারপরে সংশোধন করবে না, আবার ওই পাপ করবে। আর এই বিষয়টি সুরে আনআম আল্লাহ পাক বলেছেন, ওয়ালা রুদ্দু লা আদু মানুহু আনহু, এদেরকে যদি ফিরিয়েও দেওয়া হয় দুনিয়াতে, ছেড়েও দেওয়া হয়, কবর থেকে ফিরিয়ে দেওয়া হয়, ওই কিয়ামত থেকে ফিরিয়ে দেওয়া, অথবা মওতের সময় যাও তোমাকে আরো দশ বছর সময় দিয়ে দিলাম, ফিরিয়ে দেওয়া হয়, লা আদু লিমানহু আনহু, যা নিষিদ্ধ ছিল সেগুলিতে আবার ফিরে আসবে, আবার ওই হারাম কাজ করবে, আর আবার হারাম দেখবে, আর আবার শিরক বিদাত করবে, আবার পাপ করবে, ফরজ ওয়াজিব করবে না, একই অবস্থায় থাকবে, ফিরিয়ে দিয়ে লাভ নেই। ইন্নাহা কালিমাতুন, একটি কথা, হুয়া কায়লুহা, ওর বলার বলেছে, আমি ওয়ারা এহিম বারজাখুন, আর এদের পেছনে, এরা যে আখেরাতে পাড়ি দিতে যাচ্ছে, মতের মুখে পাড়ি দিয়ে দিচ্ছে, এদের পেছনে একটা বারজাখার, ওয়ারা মানে পিছনে হয়, আবার ওয়ারা মানে সামনেও হয়, যদি মনে করেন যে দুনিয়ার দিকে আসতে চাইছে তাহলে ওদের সামনেও বলতে পারেন। এই জন্য কোন কোন অনুবাদকরা ওদের সামনে করেছেন, কোনো দোষ না। ওয়ারা শব্দটি হচ্ছে আরবি ভাষা হুরফে আজদাদ, মানে বিপরীত অর্থ বহন করে, ক্ষেত্র বিশেষে সামনের অর্থ হইতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ওয়ারা মানে পিছনে হয়, আমাম মানে সামনে, আর আমাম বা কুদ্দাম, আর ওরা মানে হচ্ছে বা খালফ মানে হচ্ছে পিছনে। তাদের পিছনে একটি আড় রয়েছে, প্রাচীর, মজবুত প্রাচীরকে বারজাখ বলা হয়। তাহলে মানুষ যখন মারা যায় তারপরে একটা মজবুত প্রাচীর তৈরি হয়ে যায়, অর্থাৎ দুনিয়াতে ফিরে আসা অসম্ভব, কখনো ফিরে আসতে পারে না। কতদিন পর্যন্ত? শয়ে বরাত পর্যন্ত না, কি বললেন আপনার, আমাদের দেশের যে হালুয়া রুটি খানেওয়ালারা তো তাই বলে যে স্বামী মারা গেছে, বাপ মারা গেছে, হালুয়া রুটি কেন করেছে, আজকে আমার বাপ আসবে, বিধবা স্ত্রী স্বামীর অপেক্ষায় হালুয়া রুটি তৈরি করে বসে থাকে, সারা রাত জেগে বসে থাকে যে আমার স্বামী রাতের অন্ধকারে কোন সময় আসবে, একটু খেয়ে দিয়ে যাবে। আল্লাহ কি বলছেন, অমি ওয়ারাহিম বার যখন এলা ইয়ামাইউবাসুন, উঠার দিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত প্রাচীর তৈরি হয়ে যায়। এরা বলছে প্রত্যেক শবে বরাতে আসে আমাদের মৃতরা, যেমন হিন্দুরা বলে বলে যে জ্বালিয়ে দিয়ে মানুষ মৃতকে জ্বালিয়ে দেওয়ার পরে এরা ভূত প্রেত হয়ে দুনিয়ায় ফিরে চলে আসে, অথবা পুনর্জন্ম হয় যদি সতলোক হয় তাহলে শূদ্রর ঘরে চামার ডোম মেথর ব্রাহ্মণ হয়ে জন্মায়, আর যদি ব্রাহ্মণ যদি চরিত্রহীন পাপিষ্ঠ হয় তাহলে সে চণ্ডাল হয়ে বা গরু ছাগল হয়ে জন্মায়, কার ঘরের গরু আর কার ঘরের সে বকরি ছাগল হয়ে জন্মায়, কুকুর শৃগাল হয়ে জন্মায়। ওই একই আঁকি যায়, ওরা বলে পুনর্জন্মের মাধ্যমে ফিরে আসে বা ভূত ভূত পেরে ফিরে আসে, আর এরা বলছে শাবান মাসে ফিরে চলে আসে। আমাদের গুলো কাফেরদের সাদৃশ্যতা আছে শিরক বিদাতে, যত শিরক বিদাত মুসলিম সমাজে ঢুকেছে কাফেরদের সাদৃশ্যতা আছে। এলায়ম ইউ বা আসুন, এই বরজাক কিয়ামত পর্যন্ত কোনদিন কোনো মানুষ ফিরে আসতে পারবে না। তাহলে যদি আপনি স্বপ্নে দেখেন, স্বপ্নে দেখেছেন সে শরীর সশরীর কবর থেকে আপনার বাপ উঠে চলে এসছে বা নবী উঠেছে, কখন উঠে আসেন, কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি উঠে চলে আসেন, তবে শয়তান নবী সাল্লামের রূপ ধরতে পারেন যদি নিশ্চিত নবীকে গেলেন। কিন্তু আপনি কেমন করে নিশ্চিত যে আপনি নবীকে দেখেছেন? নিশ্চিত ওই ব্যক্তি হবেন যিনি জীবদ্দশায় নবীকে দেখছেন, দিনে সাহাবি নবীকে দেখছেন আর রাতে স্বপ্নে দেখছেন আর নবীর সুরতে দেখছেন, তাহলে নিশ্চিত নবীর রূপ শয়তান ধরতে পারে না। যদি সাহাবি বেঁচে আছেন, নবী ইন্তেকাল করেছে, তার মানে যে নবী কবর থেকে উঠে চলেছেন, তাহলে এক রাতে সারা পৃথিবীতে পঞ্চাশ জন সাহাবি বা পঞ্চাশ জন তাবেই যদি দেখেন তাহলে পঞ্চাশটা সুরত কি করে হলো একজনের? হ্যাঁ, তাহলে বোঝা গেল যে নবীর সুরত ধরতে পারেনি, কিন্তু নবী এসেছেন এ কথা না, নবী চলে এসছেন উঠে একবার কবর খালি হয়ে গেছে না। এই বিষয়গুলি ওয়ালাকিল্লাতা শরুন, পারলৌকিক বিষয় যেগুলি পুরোপুরি উপলব্ধি করতে পারবে না। কিন্তু কখন এই কথা বলবেন না যে আমার কাছে আজকে নবী এসেছিল বা নবী কবর থেকে উঠে চলে এসছে আমার কাছে। তারপরে অনেকেই এইরকম শয়তান ধোকা দেয়, শয়তান ধোকা দেয় আপনার বাপ একবারে জীবন জীবন্ত উঠে চলে এসছে। যেমন আমার দেশে আমার কাছে একটি কিতাব আছে আরওয়াহে সালাস, আরওয়াহে সালাসের নাম কেউ শুনেছেন? কোথাকার লিখা বলতে পারেন? ভারতের দেবন্দের লিখা আশা বলি থানবি, তাতে অনেক কিস্সা কাহিনী, তার মধ্যে একটা কিস্সা কাহিনীতে লিখেছে যে একদিন দেবন্দের ঝগড়া লেগেছে, দুই দল আলেমের ঝগড়া, খুব ঝগড়া চলতো, মূল ঝগড়া একবারে ফাটল ধরে যাবে। তখন ওই মুরব্বী সাহেব একজন তাদের বড় আগের আলেম উঠে চলে এসে, তাদের দেবন্দি উঠে চলে এসে একবারে জাগ্রত অবস্থায়, এমন না যে ঘুমে, জাগ্রত অবস্থায় ফজর নামাজ পড়তে উঠতে ওই সময় তার ঘরে চলে এসছে। আর আসার পরে বলছে দেখো তোমরা ঝগড়ায় লিপ্ত হয়েছে, ঝগড়া করবে না কিন্তু। আর লিখেছে যে আমাদের উলিয়া উলিয়া একবারে জীবন্ত জাগ্রত অবস্থায় উঠে চলে আসে। কোরআন বলছে যে কিয়ামত পর্যন্ত আর তৈরি হয়, আর এরা বলছে আমাদের উলিয়া উলিয়া জাগ্রত অবস্থায় চলে আসে। কোনটা ঠিক তাহলে? হ্যাঁ, কোরআন ঠিক না, আরওয়াহে সালাসা ঠিক, মানুষের লিখা ঠিক, চিন্তা করুন তাহলে। হ্যাঁ, এই ক্ষেত্রে হয় জিন ওই রূপ ধরে এসছে অথবা ফেরেশতা হইতে পারে। আমি বলছি না যে সব সময় শয়তান বা জিন আসে, ফেরেশতা হইতে পারে অনেক সময়, কিন্তু কথা হচ্ছে যে এসে যদি এসেও থাকে তাহলে জিন এসেছে। সাধারণত মানুষকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন তো হাদিস সেই হাদিস রয়েছে তার সাথে ওই তখন থেকে একটা জিন লাগিয়ে দেওয়া, একটা ফেরেশতা লাগিয়ে দেওয়া, ফেরেশতা সব সময় তার সুরক্ষা করে আর ওই জিন শয়তান কুপরামর্শ দেয়, জিন কুপরামর্শ দিতে থাকে। জিনটা কিন্তু আপনার ভাষা জানে, কথার ভঙ্গিমা জানে, আমার মতো কথা বলতে পারবে আমার জিন, আপনার জিন আপনার মতো কথা বলতে পারবে, আপনার মতো চালচলন সবকিছু রূপচারা ধরতে পারবে পুরোপুরি, কোনো পার্থক্য আপনার স্ত্রী ছেলেমেয়ে করতে পারবে না হয়তো। এখন জাগ্রত অবস্থায় আপনার স্ত্রীর কাছে এসে আপনার ইন্তেকালের পরে আপনার বাপ আপনার মায়ের কাছে এসে হাজির হয়ে গেছে আর বলে আরে রে তোমার বাপ আমি জেগে আছি চলে এসছে, না কখনো তার বাপ আসেনি, কে এসছে? ওই জিন এসছে, জিন এসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ফায়জা নুফিখা ফিস-সূর, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, ফালা আনসাবা বাইনহুম, সিংহায় কখন ফুঁক দেওয়া হবে? কিয়ামতের দিনে। কয়টা ফুঁক হবে? তিনটা অথবা দুটা, ইখতিলাফ রয়েছে, আল্লাহ আলাম। যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা ফুঁক দেবেন আর কিয়ামত হয়ে যাবে, মানুষ ধ্বংস হবে আবার উঠবে, সালান সাবা বাইনহু, মানব জাতির মাঝে কোন বংশীয় আত্মীয়তার সম্পর্ক থাকবে না। নাসাব বংশ বা আত্মীয়তাকে বলা হয়, তো কোন আত্মীয়তার সম্পর্ক থাকবে না, কোন সম্পর্ক সেদিন থাকবে না। ইয়াউমা ইযিন সেই দিন, ওয়ালা ইয়াতাসআলুন, আর পরস্পরকে জিজ্ঞাসাবাদও করবে না। বাপ ছেলেকে জিজ্ঞাসা করবে যে বাবু কেমন আছো, দুনিয়া খুব করেছে, আর ছেলেও জিজ্ঞাসা করবে আব্বা কেমন আছেন, আম্মা কেমন আছেন, কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। নাসি নাসি করবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাই থেকে পালাবে, মা থেকে পালাবে, বাপ থেকে পালাবে, বংশ থেকে পালাবে, স্ত্রী থেকে পালাবে, সবকিছু ছেড়ে পালাবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সেই দিন কোন আত্মীয়তা কাজে আসবে না। ঈমানের আত্মীয়তা কাজে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সেটাও যখন হিসাব নিকাশ হয়ে যাবে, তখন হিসাব নিকাশ হওয়ার পরে দেখা সাক্ষাৎ পাবে, কিন্তু হিসাব নিকাশের আগে কেউ কারোর সাথে পরিচিতি নেবে না, কারণ নিজেকে নিয়ে নাচতে নাচতে পরেশান থাকবে। সামান সাকলাত মাওয়াজিন, সুতরাং সেই দিন যার নেকির দাঁড়ি পাল্লা ভারী হবে, সাকলাত মাওয়াজিন, তার ওজন ভারী হবে, মানে নেকির ওজন ভারী হবে। মিজানের বহু বচন হচ্ছে মাওয়াজিন, মিজান মানে হচ্ছে দাঁড়ি পাল্লা, তো দাঁড়ি পাল্লা ভারী হবে মানে কি, গুনারও পাল্লা তো হইতে পারে, এটা কোন পাল্লা বোঝানো হয়েছে, নেকির পাল্লাকে বোঝানো হয়েছে। যার নেকির পাল্লা ভারী হবে, ফাউলাই কাহমুল মুফলিহুন, যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম, এরে হচ্ছে সাকসেসফুল, কামিয়াব জিন্দেগি ওর, যার নেকির পাল্লা ভারী করতে পেরেছে। তাহলে হিসাব করেন যে আপনার নেকি ভারী না গোনা ভারী, হিসাব করেন আপনি, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। ওমান খাফফাত মাওয়াজিনহু, আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গোনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম, এই লোকেরা যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, এরাই তো ওই সব লোক যারা নিজেকে ক্ষতিগ্রস্ত করেছে, খাসেরু আনফুসাহুম, নিজেকে ক্ষতিগ্রস্ত করেছে। সুতরাং ফি জাহান্নামা খালেদুন, জাহান্নামে চিরকাল থাকবে। বড় কুফরি শিরক যদি করে মারা যায়, ইমান হারা হয়ে মারা যায়, নামাজ ত্যাগকারী হয়ে মারা যায়, তো খালেদুন সেই কথা। আর যদি কাবিরা গোনা করে মারা যায়, তো খালেদুন মানে দীর্ঘকাল থাকবে। কখনো কখনো খালেদুন দীর্ঘকালের অর্থ হয়ে থাকে, যেমন একটা লোক 25-30 বছর যদি সৌদি আরবে থেকে যায়, তো তার গ্রামবাসী কি বলে, চিরকাল দেশেই থেকে গেলেন না, চিরকাল থাকলো না 25 বছর, 25 বছরকে চিরকাল বানিয়ে দিল, তাই না, দীর্ঘকাল, তা দীর্ঘকাল অনেককাল। তো এখানে তাহলে পাপিষ্টরা জাহান্নামে দীর্ঘকাল থাকবে, এটা বাগভঙ্গিমা। খালেদুন বলে দীর্ঘকাল বোঝানো হয়েছে। আর কাফের মুশরিক যারা বা যারা ইমান ভঙ্গ করে, ইমান ভঙ্গকারী বেশ কিছু বিষয় রয়েছে, মুসলিম কিন্তু ইমান নষ্ট করে মারা গেছে, তারা চিরকাল জাহান্নামে থাকবে। তালফাহু ওজুহাহুমুন নার, তাদের মুখমণ্ডলগুলিকে জাহান্নামের আগুন ঝলসিয়ে দেবে, দগ্ধ করবে। লাফাহা ইয়ালফা মানে দগ্ধ করে দেওয়া, ঝলসিয়ে দেওয়া। ওহুম ফিহা কালেহুন, আর জাহান্নামে তারা বিভৎস অবস্থায় জ্বলতে থাকবে। কালাহা বিভৎস হওয়া, কদাকার কুৎসিত হওয়া, আর কালাহার সূক্ষ্ম অর্থ হয় একেবারে এমন কুৎসিত চেহারা, আর এমন বিকট বিকট অবস্থা, বিকট চেহারা অবস্থা, যেটা দাঁতকে কটমট করে ধরে থাকে, দাঁত কটমট করে ধরা, এটাকে কালাহা বলা হয়। তো জাহান্নামে যখন জ্বলবে, জ্বলে চেহারার অবস্থা একেবারে বিভৎস হয়ে যাবে, কদাকার কুৎসিত, আর দাঁত বেরিয়ে আছে, আর কত কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাঁতের যে কি অবস্থা হবে, এই সম্পর্কে হাদিস জানেন, যে রসুল কাফেরে ইয়াউমাল কিয়ামাতে, হ্যাঁ, মিসলা উহুদিন, কাফেরের একটা দাঁত, জিরসুল মাড়ির দাঁত, কাফেরের মাড়ির দাঁত, মুশরিকের একটা দাঁত, কিয়ামতের দিনে একটা উহুদ পাহাড়ে সমান হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, একটা দাঁত উহুদ পাহাড়ে সমান, তাহলে চেহারাটা দেখতে কত বিভৎস হবে চিন্তা করুন। কারণ যত বডি লম্বা চওড়া হবে, তত বেশি শাস্তি পাবে, তাই না। আরে বডি যদি ছোট হয় তো অল্পই আগুনে জ্বললো, আর যত বডি লম্বা চড়া তত বেশি আগুনে কষ্ট পাবে। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বডিকে বাড়িয়ে দেবেন খুব বেশি করে কাফেরদের আর জাহান্নামীদের, আর এইভাবে জ্বলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন কিয়ামতের দিনে কাফের মুশরিককে বা গুনাহগারদেরকে বলবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আমার আয়াত কি তোমাদের সামনে পড়ে শোনানো হতো না, কোরআনে কেরিম শোনোনি, কোরআনের তরজমা তাফসির শোনোনি, ইসলামিক আলোচনা শোনোনি পড়োনি, ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন, কিন্তু তা তোমরা মিথ্যা মনে করতে, অস্বীকার করতে। কালু তখন এই জাহান্নামীরা বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, এখন জাহান্নামে জ্বলছে আর আল্লাহর কাছে দরখাস্ত করছে, কি বলবে জাহান্নামে চলে গেছে। এক তো মৌতের সময় আল্লাহর কাছে দরখাস্ত করলে আল্লাহ ফিরিয়ে দেওয়া ফিরানো হলো না, দরখাস্ত না মঞ্জুর, কোনোদিন ফিরে আসতে পারবে না কাল্লা। আর জাহান্নামে জ্বলছে আল্লাহর কাছে দরখাস্ত করবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, হে আমাদের প্রতিপালক আমাদের দুর্ভাগ্য আমাদের উপর প্রাধান্য পেয়েছিল, ভাগ্য খারাপ আল্লাহ, ভাগ দুর্ভাগ্য আমাদের উপর বিস্তার লাভ করেছিল, প্রাধান্য পেয়েছিল। ওয়াকুননা কওমান দাল্লিন, আর আমরা পথভ্রষ্ট জাতি ছিলাম, ভাগ্য খারাপ বলে আমরা এইরকম কাজ করে এসেছি, পাপ করে এসেছি, শিরক ফরি করে এসেছি। রব্বানা আখরিজনা মিনহা, সুতরাং হে আমাদের রব জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বের করে দাও। ফাইন উদনা, এরপরে যদি এইরকম কোন পাপ করি, পাপের দিকে ফিরে, উদনা মানে যদি আমরা পাপের দিকে ফিরে আসি, আদায় উদ মানে ফিরে আসা, রিটার্ন করা, গোনার দিকে যদি ফিরে যায়, শিরকের দিকে বিদাতের দিকে যদি ফিরে যায়, নামাজ ত্যাগের দিকে ফিরে যায়, হারাম কাজের দিকে, হারাম কথার দিকে যদি ফিরে যায়, ফাইন না জালেমুন, তখন আমরা জালেম সাব্যস্ত হব, তখন জালেম বলিও আল্লাহ, এখন একবার সুযোগ দিয়ে দাও, আবার দরখাস্ত আল্লাহর কাছে, ফাইন উদনা ফাইন না জালেমুন। কালা, তখন আল্লাহ পাক রব বলে জবাব দিবেন, এই তাদের দরখাস্ত আর জবাবের মাঝে হাজার হাজার বছর কেটে যাবে, কোন জবাব আসবে না, কোন জবাব আসবে না, আর তারপরে জবাব আসবে। ইখসাউ ফিহা, এই জাহান্নামে তোমরা লাঞ্ছিত হয়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আর আমার সাথে কথা বলবে না, আমার সাথে কথা বলবে না, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না এই কাফের জালেম আর পাপিষ্ঠদের সাথে, গোনাহগারদের সাথে। ওয়ালা ইউজাক্কিহিম, এদেরকে পাক পবিত্র করবেন না, পাক পবিত্র হলে তো জান্নাতে চলে আসবে, পাক পবিত্র হলে জাহান্নামে চলে আসবে, জাহান্নাম থেকে জান্নাতে চলে আসবে, কিন্তু পাক পবিত্র হবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে। ইন্নাহু কানা ফারীকুমিন, এবার তারপর আল্লাহ পাক বলবেন যে কি করে এসেছিল বলো তো, শোনো, ইন্নাহু কানা ফারীকুমিন ইবাদি, আমার কিছু বান্দা ছিল, একদল বান্দা ছিল, ইয়াকুলুনা, যারা মুমিন ছিল তারা বলতো রব্বানা আমান্না, তারা আমার প্রতি বিশ্বাস করেছিল, হে আমাদের রব আমরা ঈমান নিয়ে এসেছি বলতো, ফাগফিরলানা, সুতরাং আমাদেরকে মাফ করে দাও, ওয়ারহামনা, আমাদের উপর দয়া করো, ওয়ান্তা খায়রুর রাহিমিন, তুমি সর্বোত্তম দয়াকারী, ফাত্তাখাজতুমুহুম সিখরিয়া, কিন্তু তাদেরকে তোমরা ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছিলে, ইত্তাখাজ মানে বানানো, আর সিখরিয়ান মানে সাখিরা ইসখারো, মানে হচ্ছে ঠাট্টা বিদ্রুপ করা, তাদেরকে তোমরা ঠাট্টা বিদ্রুপের পাত্র বানিয়েছিলে, হাত্তা আনসাউকুম যিকরি, এই ঠাট্টা আর খেল তামাশাই তোমাদেরকে ভুলিয়ে দিয়েছিল আমার স্মরণ থেকে, আমার উপদেশ থেকে, কোরআন হাদিস থেকে ভুলে থেকে গেছিলে। ওয়াকুনতুম মিনহুম তাদহাকুন, আর এই মুমিন ধার্মিক লোকদেরকে, আল্লাহ ভীরু লোকদেরকে দেখে তোমরা হাসি তামাশা করতে, হাসতে। আজকাল এক শ্রেণীর পাপিষ্ট মুসলিমরা আর কাফের মুনাফিকরা, এরা মুশরিকরা, আল্লাহর অবাধ্যরা, আল্লাহ দ্রোহীরা, টাকনার উপরে কাপড় দেখলে হাসে, দেখো দেখো দেখো দেখো, বোরখা দেখলে দেখ দেখ দেখ দেখ, হ্যাঁ দাড়ি দেখলে দেখ কত বড় দাড়ি রেখেছে, রাখবি একটু রাখ, একটু রাখ, হ্যাঁ একটু সাইজ করে রাখ, আর একটু এখানে রাখ, একটু ছোট করে রাখ, হ্যাঁ ঠাট্টা করে, কিয়ামতের দিনে বুঝবে এরা, কিয়ামতের দিনে বুঝবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে দেখো ফাত্তাখাল তুম সিখরি, এদেরকে তুমি ঠাট্টা করেছিলে আর এদেরকে নিয়ে হাসি তামাশা করেছিলে, এখন শোনো, তোমাদেরকে জাহান্নামে দিলাম, ইন্নি জাজাই তো হুমুল ইয়াউমা বিমা সাবারু, আর আজকে আমি নিঃসন্দেহে এদেরকে যাদেরকে নিয়ে ঠাট্টা তামাশা করেছিলে, গরিব অসহায় বলে, দুর্বল বলে এই সাহস করেছিলে, আর একটা ঠাট্টা তামাশা বলছি, আমাদের দেশে 20 বছরের যদি লোক ছেলে মুসলিম যদি দাড়িওয়ালা হয়, আর 50-60 বছরের ওই বেদিন যদি কাফের হয় অথবা মুনাফিক হয় আর দাড়ি নেই, কি বলে চাচা চাচা কেমন আছেন চাচা, হ্যাঁ 20 বছরের ছেলে 25 বছরের ছেলে দাড়ি রেখেছে আর যার দাড়ি নেই ঠাট্টা করছে, এই ফাসেকের বয়স 60 বছর 50 বছর, যে চাচা চাচা। আমাদের দেশের কিছু বক্তারা এরকম কথা ভালোই বলতে পারে, যেগুলো আমরা বলতে পারি না, এক বক্তা এরকম যাচ্ছে জলসা করতে, আমার পরিচিত লোক, আর ওকে কিছু হিন্দু ছেলে বলছে চাচা চাচা, অথচ বক্তার বয়স প্রায় 40-এর বেশি হবে না তখন, চাচা বলছে কিরে ভাতিজা, তুই একবার শুনে একটু উপেক্ষা করেছে, বারবার চাচা চাচা করছে, ঠাট্টা করছে, কিরে ভাতিজা কেমন আছিস, তোর মা কেমন আছে, আমার ভাইটা খুব লম্পট ছিল, বদমাশ ছিল, যেখানে গেছে বিয়ে করেছে আত্মদের মতো জন্মে দিয়ে ছেড়ে দিয়ে চলে এসছে। আমরা জানি না যে তোর এত ভাতিজা আছে, যদি জানতাম তো তোদের খোঁজ খবর নিতাম। এইভাবে এইরকম কাজ করে আমার ভাই, খুব খারাপ কাজ করেছে, বুঝতে পারলেন? তো এই শয়তান গুলিকে এইরকম জবাব দিতে হবে। আল্লাহ পাক কিয়ামতের দিন এদেরকে জবাব দিবেন, ঠাট্টা করেছিলে, দাঁড়িয়ে থেকে ঠাট্টা করেছে, চাষা বলেছিলে, শোনো। আল্লাহ পাক বলবেন, ইন্নি জাজাই তোহমুল ইয়ামত, তারা ধৈর্য ধারণ করেছিল, ওই চাচার জবাব দিতে পারেনি। ২০ বছরের ছেলে দাঁড়িয়ে রেখেছে, আর ৬০ বছর লজ্জা লাগেনি চাচা বলতে, ভাতিজা বলতে, চাচা কেন বলছিলে, হ্যাঁ বাবা বলতে, কেন তুমি চাচা বলেছিলে ঠাট্টা? আজকে এরা যে ধৈর্য ধারণ করেছে দুনিয়াতে, তার আমি বদলা এদেরকে দিলাম। ইন্নি জাজাই তোহমুল ইয়ামত সাবার, আজকে এদেরকে বদলা দিলাম, জান্নাত দিলাম, তোমাদেরকে জাহান্নামে দিলাম। আর এরাই হচ্ছে সফল কাম, দেখো কামিয়াব, এরা কামিয়াব, জান্নাতে টাকানার উপরে কাপড় ছিল কামিয়াব, নামাজি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো কামিয়াব, নারী ছিল কামিয়াব, ধার্মিক আল্লাহ ভীরু ছিল কামিয়াব, ইসলামিক জীবন যাপন করেছে, পর্দা করেছে, হিজাব করেছে, বোরখা পরেছে, কামিয়াব, এদের ধৈর্য ধারণ করেছে, গরমের সময় বোরখা পরেছে, কে কত কথা বলেছে, কে ভল্লুক বলেছে, কে কি বলেছে, কে ভূত আশ্চর্য বলেছে, শুনতে হয়েছে, এরকম শুনতে হয়েছে আমাদেরকে এইরকম। তারপর আলহামদুলিল্লাহ ধৈর্য ধারণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনে ঘোষণা করবেন যে এরাই হচ্ছে কামিয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর কাফের মুশরিক আর গুনাহগার পাপিষ্ঠদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, কালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, আল্লাহ পাক বলবেন, কালা মানে ইয়াকুলুল্লাহ, আল্লাহ বলবেন, মাজির শেগা কিন্তু ভবিষ্যতের অর্থ রয়েছে। কাল আল্লাহ পাক বলবেন, কাম লাবিসতুম ফিল আজ, পৃথিবীতে দুনিয়াতে তোমরা কতদিন অবস্থান করেছিলে, আদা সিনিন বছরের সংখ্যায়, মানে কত বছর তোমরা অবস্থান করেছিলে দুনিয়ায়, কত আয়ু পেয়েছিলে, কত বছর ছিলে, কিন্তু আল্লাহর আজাব এমন পেয়েছে দুনিয়ার ৮০ বছর ১০০ বছরের বয়সকে মনে করেছে মাত্র একদিন সুখ পেয়েছে, কোন সুখই পাইনি, অথচ রাজা ধীরাজা ছিল, হ্যাঁ নেতা মাথা ছিল, আর তারপরে পুঁজিপতি ছিল, দুনিয়ার কোনো অভাব ছিল না, কোনো রোগ বালা মুসিবত ছিল না, তারপরেও এই ১০০ বছরকে ভুলে যাবে আর বলবে জীবনে শান্তি পাইনি, জীবনে শান্তি পাইনি, এটা দুনিয়াতে মনে হয় ৪০ বছর ৫০ বছর সুস্থ থাকলে না, হঠাৎ যদি পেটের ব্যথা উঠে যায়, আর পেটের যন্ত্রণায় থাকতে পারছেন, আরে আল্লাহরে জীবনে সুখ পেলাম না, জীবনে আর কোনো শান্তি পেলাম না, বলে না কেন, ৫০ বছর তো খুব সুখে থাকলেন, আর এই তো ২-৩ দিনের ব্যথা, পেটের ব্যথা শুধু, এত কেন ছটপট তিন দিনে আপনি বলছেন আর কোনো শান্তি পেলাম না, জীবনে কোনো সুখ পেলাম না, বুঝে গেলেন? তো দুনিয়াতেই যদি মানুষের অবস্থা এরকম হয়, যখন কষ্ট আসে তখন সুখের দিনকে ভুলে যায়, তাহলে আখেরাতে ওইরকমই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে তারা কি বলবে জবাবে, কালু তারা বলবে, লাবিসনা ইয়ামান আও বাযা ইয়াম, একদিন অথবা একদিনের কিছু অংশ আমরা দুনিয়াতে থেকেছি, মানে আমাদের আয়ু পেয়েছিলাম, সময় পেয়েছিলাম দুনিয়াতে, একদিন হবে অথবা একদিনের কিছু কম হবে, ফাস আলিল আদিন, কিন্তু আমাদের ভালো করে মনে নাই, যারা গণনা করে তাদেরকে জিজ্ঞেস করে নেন, আল্লাহকে বলবে কাফের মুশরিক গুনাহগার পাপিষ্ঠ যাদের উপর আযাব হচ্ছে, ফাস আলিল আদিন গণনাকারীদেরকে জিজ্ঞেস করে নেন আল্লাহ, কালা আল্লাহ পাক বলবেন, ইন লাবিসতুম ইল্লা কালিলা, হ্যাঁ অল্প সময়ই থেকেছ, হ্যাঁ অল্প, আখিরাতে চিরকাল থাকতে হবে জাহান্নামে, আর দুনিয়ায় ৮০ বছর, দুটোকে যদি তুলনা করে বলা হয়, কম্পেয়ার করে, তাহলে দুনিয়াতে অল্প সময়ই থেকেছ, তোমাদেরকে একদিন দুদিন মনে হচ্ছে, যদিও সেটা ১০০ বছর, কিন্তু কোটি কোটি বছর যার কোনো হিসাবই নাই, হ্যাঁ চিরকাল থাকতে হবে, তার মোকাবেলায় অল্প সময়ই থেকেছ। ইল্লা বিসম ইল্লা কালিলা লাউ আন্নাকুম কুনতুম তাআলামুন, তোমরা যদি জানতে তাহলে এই দুর্দশা হইতো না, তোমরা যদি আল্লাহকে চিনতে, রাসূলকে চিনতে, আল্লাহর দ্বীনকে জানতে, আল্লাহর বিধান কোরআনকে জানতে, তাহলে এই দশা হইতো না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি এই ধারণা করেছিলে যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি অনর্থক, বিনা কাজে খেল তামাশায় সৃষ্টি করেছি, না খেল তামাশার জন্য সৃষ্টি করিনি। ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে না, আসতে হবে না, এই বিশ্বাসই ছিল, এই ধারণা ছিল ভ্রান্ত বিশ্বাসে, আজকে এসেছ দেখো, আজকে আজাব জাহান্নামের আজাবে যাও। ফাতাআলাল্লাহুল মালিকুল হক, শুনে রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আল মালিকুল হক, প্রকৃত মালিক, প্রকৃত অধিপতি, আল মালিকুল হক, তিনি হচ্ছেন সুমহান, সুউচ্চ সুমহান, লা ইলাহা ইল্লাহু, তার ছাড়া কোন সত্য মাবুদ নেই, রব্বুল আরশিল করিম, এই যে রব্বুল আরশিল করিম, আরশকে এখানে করিম বলা হয়েছে, আগের আয়াতে আরশকে আজিম বলা হয়েছে, সম্মানিত আরশের মালিক রব অধিপতি আল্লাহ পাক। আল্লাহ পাকের এখানে উলুহিয়াত বলা হয়েছে আর রুবুবিয়াত বলা হয়েছে, তিনি মালিক, হ্যাঁ তাহলে রুবুবিয়াত বলা হয়েছে, আর তিনি একমাত্র সত্য এলাহ, তাহলে তৌহিদে রুবুবিয়াতের ঘোষণা করা হয়েছে। তো এই আয়াতে তৌহিদ যে তিন প্রকার বললে তিন প্রকার রয়েছে, আল্লাহ পাকের গুণ রয়েছে, আর আল মুলক আল্লাহ পাকের রাজত্ব আল্লাহ পাকের গুণ, ক্ষমতা আল্লাহ পাকের গুণ, তারপরে রুবুবিয়াত আল্লাহ পাকের গুণ, আর রুবুবিয়াত রয়েছে, আর তাওহীদুল আসমা ও সিফাত রয়েছে, আর তাওহীদুল উলুহিয়াত বা ইবাদত রয়েছে। ওমাই ইয়াদু মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহ কে বাদ দিয়ে বা আল্লাহর সাথে যে অন্য উপাস্য কে ডাকবে, আল্লাহ কেও ডাকে, আল্লাহর কাছে দোয়া মোনাজাত করে, আর গৌসে আজম কে ডাকে, গৌসে আজম কে, তাদের কাছে জিলানি, জিলানি কে ডাকে, খাজা বাবা কে ডাকে, আল্লাহ ছাড়া অন্য কিছু ডাকবে। হ্যাঁ, আর এই ডাকা বলে কোরআন ভাষায় দোয়া দিয়ে সেজদা রুকু অন্য অন্য ইবাদত কুরআন সবগুলিকে বোঝানো হয়েছে, অর্থাৎ আল্লাহ পাকের হক আল্লাহ ছাড়া অন্য কেউ যে দিয়ে দিবে, আল্লাহ কেউ দিল আর অন্য কেউ যে দিল, লা বুরহান লাহু, এর কোন সনদ দলিল প্রমাণ নেই। আল্লাহ পাকের দিনে আল্লাহ পাক কিতাব তাওরাত ইনজিল যাবুর ফুরকান কোন কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীর কাছে এই শিরকের ধর্ম নাজিল করেননি, এজন্য আল্লাহ কি বলছেন, লা বুরহান লাহু, শিরকের কোন দলিল প্রমাণ নেই। মানব জাতির ইতিহাসে শিরকের বহুত্ববাদের ধর্ম আল্লাহ নাজিলই করেননি, একত্রের ধর্ম আল্লাহ নাজিল করেছেন। ফাইন্নামা হিসাবহু ইনদা রব্বে, আল্লাহর সাথে অন্য ইলাহকে যারা ডাকবে তাদের হিসাব হবে তার রবের কাছে, আল্লাহর কাছে তার হিসাব হবে, আল্লাহ বলছেন একদিন আসতে হবে হিসাব দিতে হবে। আর শুনে রাখো, ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, আর নিঃসন্দেহে কাফেরেরা কোনো পরিত্রাণ পাবে না, সফলকাম হবে না। তার মানে যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে তারা কি হয়ে যায়, কাফের হয়ে যায়। ইন্নাহু লা ইউফলিহুল কাফির, আল্লাহ কাফেরের বলেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন শেষ আয়াতে এই সূরার, ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিম, হে নবী তুমি এই দোয়া কর, রব্বিগফির, হে আমার প্রতিপালক মাফ করে দাও, ক্ষমা করে দাও, ওয়ারহাম, আর তুমি দয়া করো, ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি সর্বোত্তম সর্বোৎকৃষ্ট দয়াকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের উপর দয়া করেন, আল্লাহ পাক আমাদের উপর দুনিয়াতেও রহম করেন, আখেরাতেও রহম করেন, আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আযাব থেকে যেন উদ্ধার করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন, দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নাজাত দেন, আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সার্বিক যেন কল্যাণ দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।